اللہ کے راستے میں نکل کر اللہ کے راستے میں نکل کر اللہ کے عوامی کی طرف بلانا, یہ اپنی عبادت میں کمال پیدا کرنے کے لیے اور اپنے ایمان کے اندر کمال پیدا کرنے کے لیے ہے. اسی لیے فرماتے تھے جس چیز کو اپنے اندر پیدا کرنا چاہتے ہو بے اعتبار کمال کے, اس کو اللہ کے راستے میں نکل کر زیادہ کرو. نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد. محترم دوست بزرگوں, بولیں گے اللہ تعالی قیامت پرجنت جل مانوشر ہدایت এবং মানুষের হেদায়েত পাওয়া এটাকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিচ্ছেন যে আল্লাহ তাআলার রাস্তায় মেহনত করার সঙ্গে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদেরকে যে মেহনত দিয়েছিলেন, ওনারা যে মেহনত করেছিলেন, বলেন যে ওই মেহনতের সঙ্গেই, ওই মেহনতের উপরেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়তকে আল্লাহ তাআলা হেদায়তের রাস্তা বানায় দিচ্ছেন এবং এটাকেই আল্লাহ তাআলা হেদায়তের জন্য নির্ধারিত করে দিচ্ছেন. এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের তরিকায় ওনাদের যে নিয়ম ছিল সেই নিয়মে মেহনত করবে, তো বলেন যে ভাই আল্লাহ তাআলা হেদায়েত দিতে থাকবে. এটাই আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কথা যে যে আমার রাস্তায় মেহনত করবে, আমার বাঁচানোর তরিকায় মেহনত করবে, তো আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দিবেন. তো আমার বাঁচানোর তরিকা এটা কোথা থেকে পাওয়া যাবে? বলে যে আল্লাহ তাআলা যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীন দিয়েছেন, সব দিনের মধ্যে আল্লাহ তাআলা এই দিনকে নির্বাচিত করে আল্লাহ তাআলা দিচ্ছেন, এমনি ভাবে এই দিনের জন্য, দিন কিভাবে মানুষের জিন্দগিতে আসবে এটার জন্য মেহনত কেউ আল্লাহ তাআলা নির্বাচিত করে দিচ্ছেন. মেরে মহতরম দোস্তা বুজুর্গনে বলেন কথা, এই কথাই আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলছেন যে আমার রাস্তায় মেহনত করবে আমি তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন আমি অবশ্যই অবশ্যই তাকে হেদায়ত দিব. আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এরকম নয় যে মানুষ নিজে থেকে চিন্তা করে যে কোনো পদ্ধতিতে মেহনত করল আর আল্লাহ তাআলা হেদায়ত দিয়ে দিলেন, বলে এরকম না যে মেহনত আমার আর হেদায়ত আল্লাহ তাআলা দিবেন. বলে না, মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সাহাবাদের তরিকায় হবে, তো বলে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই তরিকা ও মেহনতের সঙ্গেই হিদায়তের বাধা করছেন এবং হিদায়তকে আল্লাহ তাআলা নির্ধারিত নির্দিষ্ট করে দিচ্ছেন. এই জন্যই বলেন যে ভাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, যে তার চেয়ে কার কওল শব্দ হিসেবে তো কথাই হয়, কিন্তু বলেন যে মুফাসসিরিনরা এটার ব্যাখ্যা এটাই করছেন যে কওল মানে এখানে শুধু কথা নয়, বরং এটা উদ্দেশ্য হল মাজহাব এবং দিন. বলে যে তার চেয়ে কার দিন উত্তম হবে, তার চেয়ে কার মাজহাব উত্তম হবে, কে যে দাওয়াত ইলাল্লাহ এবং ইবাদতকে আমলকে একত্রে করে, আমলও করে আবার দাওয়াতের মেহনতও করে. এই জন্যই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা ওনার মরহুমাতের মধ্যে আছে যে আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য হাসিল করার উপায় হল দাওয়াত ইলাল্লাহর মেহনত, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার মেহনত, এটা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার সবচেয়ে বড় উপায়. মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে হাদিসে পাকের মধ্যেও এটাই আসছে যে আল্লাহর রাস্তার বাহির হওয়া বলে এর চেয়ে বড় কোনো আমল, এর চেয়ে বড় কোনো আমল নাই আল্লাহর রাস্তায় বাহির হওয়ার চেয়ে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে ভাই এ কথা কিয়ামত পর্যন্ত জন্য নির্ধারিত হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দীন এবং হেদায়ত মানুষের জিন্দগিতে তখন আসবে যখন কিনা মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেহনত করবে, সাহাবাদের তরিকায় মেহনত করবে. হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে ভাই এই দাওয়াতের মেহনত এটা হলো ইমান আর আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য। মানুষের ইমান পরিপূর্ণ হবে এবং তাদের আমাল পরিপূর্ণ হবে তখন যখন কিনা দাওয়াত ইলাল্লাহ বলে যে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হবে, বের হয়ে যখন ইমানের কথা বলবে আমাল করবে তো তার ইমানের মধ্যে তার আমালের মধ্যে পরিপূর্ণতা আসবে। আর মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন যে জিনিস নিজের মধ্যে পয়দা করতে চাও, যে ইমান যে ইয়াকিন নিজের মধ্যে পয়দা করতে চাও এটাকে আল্লাহর রাস্তায় বের হইয়া ওই জিনিসটাকে করো, ইমানের কথা বলো, আমাল করো আল্লাহর রাস্তায় বের হয়ে, তো তোমার ভিতরে ওই জিনিস তোমার ভিতরে পয়দা হবে। আল্লাহর রাস্তায় বের হয়ে যে জিনিস মানুষ করবে সেটা তার ভিতরে পয়দা হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে যে জিনিসের দাওয়াত দিবে সেই জিনিস তার ভিতরে পয়দা হবে। ইমান আর আমালকে ভিতরে পয়দা করার জন্য রাস্তা হল এই যে আল্লাহর রাস্তায় বের হয়ে ইমান আমালের কথা আর ইমানের কথা বলতে থাকা এবং আমালের পাবন্দি করতে থাকা। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ এ কথা খুব ভালো করে বুঝার দরকার, আমরা দিলের অন্তরের অন্তঃস্থলে এই কথাকে বসাই নেই যে দাওয়াত ইলাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দাওয়াত দেওয়া, সাহাবাদের তরিকায় দাওয়াত দেওয়া, এটার সঙ্গেই আল্লাহ তাআলা এটার উপরেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য হেদায়েতকে নির্ধারিত করে দিছে। হেদায়েত তখনই আসবে যখন এই তরিকায় মেহনত হবে, নিজের মন মতো অথবা নিজের ইচ্ছা মতো আমার মনে যা চাইল সেরকম ভাবে একটা মেহনত করলাম আর মেহনত আমি নিজের করলাম আর আল্লাহ তাআলা হেদায়েত দিবেন এটা কখনোই হবে। দাওয়াত কে জরিয়ে সবসে পহলা তকাজা ও সবসে পহলি জরুরত হর ঈমান ওয়ালে কি ও দাওয়াত কে জরিয়ে সে আপনে ইয়াকিন কো বদলনা হ্যায়, দাওয়াত কা খাসা হি ইয়াকিন বদলনা হ্যায়। হজরত ফরমাতে থে আগর মে ইস মেহনত কা কোই নাম রাখতা তো ইসকা নাম তেহরিকে ঈমান রাখতা। সবসে বুনিয়াদি মকসদ দাওয়াত কে জরিয়ে ইয়াকিনো কা বদলনা হ্যায়, اسلئے کہ تمام اعمال کا مدار یقین پر ہے، اس یقین کے بدلنے کے لیے اور ایمان کی تعلیم کے لیے بھی صحابہ کرام کا طریقہ متعین ہے، صحابہ کرام کا طریقہ متعین ہے، یقین کے بننے کی جگہ مسجد ہے، یقین کے بننے کی جگہ مسجد ہے، ہر سمجھتے ہیں جتنا مسجد سے باہر کا پھیلا ہوا ماحول ہے یہ سب یقین کے بگڑنے کے اسباب ہیں، ان شکلوں سے ایمان والوں کو نکالنا اور مسجد میں ایمان کے حلقوں میں لا کر جوڑنا یہ ہمارے گشتوں کا ہماری ملاقاتوں کا مقصد ہے، یہ کوئی خیالی بات نہیں ہے بلکہ ایمان کے بننے کی جگہ مسجد ہے، اور صحابہ اکرام کا معمول اور ان کا طریقہ یہ بتلا رہا ہے کہ صحابہ پر گشت کرتے تھے ایمان سیکھنے کے عنوان پر اور گشتوں کے ذریعے انہیں مسجد کے باہر کے ماحول سے، بازاروں سے، گھروں سے، راستوں سے اس کو نکال کر مسجد میں ایمان سیکھنے کے عنوان پر جمع کرتے تھے۔ میں سب سے پہلی صفت کلمہ لا الہ الا اللہ، اس کا اخلاص اور اس کی حقیقت کے حاضر کرنے کا صحابہ اکرام کا جو طریقہ اور معمول تھا وہ میں عرض کر رہا ہوں۔ صحابہ کرام صحابہ پر گشت کرتے تھے، اس زمانے میں تو یہ تصور پیدا ہو گیا کہ دعوت محض غیروں کے لیے ہے، حالانکہ مومن ایمان کے سیکھنے اور اس کو قوت دینے کا زیادہ حقدار ہے، کلمہ لا الہ الا اللہ کا حقدار خود مومن ہے۔ اللہ نے فرمایا الزمہم کلمۃ التقوی وکانوا احق بها واہلہا، کہ ایمان والے کلمہ لا الہ الا اللہ کے زیادہ حقدار زیادہ اہل ہیں۔ اس لیے یہ بات سمجھ لو اچھی طرح کہ ایمان لانے کا حکم ایمان والوں کو ہے اور ایمان لانے کا طریقہ بھی صحابہ کرام کے عمل سے معلوم ہو رہا ہے کہ صحابہ کرام مسجد میں ایمان کا حلقہ قائم کرتے اور ملاقاتوں کے ذریعے لوگوں کو ان کے گھروں کے ماحول سے، ان کے بازاروں کے ماحول سے انہیں اٹھا کر مسجد کے ماحول میں لاتے۔ عبداللہ بن رواحہ، معاذ بن جبل، عمر بن خطاب، ابی بن کعب اور ابو ہریرہ رضی اللہ تعالی عنہ، ان سب کا بڑے بڑے صحابہ کا معمول یہ تھا کہ یہ صحابہ سے جا کے ملاقاتیں کرتے اور یہ کہتے کچھ دیر کے لیے ہمارے ساتھ مسجد میں آ جاؤ تاکہ میرے پر ایمان لے آئیں. حضرت عمر رضی اللہ عنہ خود ہی فرماتے ہیں کہ میں تمہیں مسجد میں اس لیے جمع کرتا ہوں ایمان کے حلقوں میں تاکہ میرے ایمان میں ترقی ہو. دیکھو میں بہت وضاحت سے عرض کر رہا اس لیے کہ ہم سب کی ذمہ داری ہے, جتنے نئے پرانے ہیں سب کی ذمہ داری ہے کام کو سنت کی طرف لانا. اللہ تعالیٰ نے نصرت تربیت اور اپنا تعلق سنتوں کی اقتداء اور اس کی پابندی میں رکھا ہے. میں آپ سب سے عرض کر رہا کہ سنت یہی ہے, اپنے کام کو سنت کی طرف لاؤ. سنت یہی ہے کہ صحابہ کرام ایمان سے ہی نگاہ عنوان پر گشت کرتے تھے اور لوگوں کو مسجد کے باہر کے ماحول سے نکال کر مسجد میں لاتے تھے. ہر سمجھتے تھے کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایک ایک امتی کو مسجد والا بنایا تھا. امت کے ایمان سے لے کر دنیاوی مسائل تک ہر مسئلہ مسجد سے متعلق تھا. وہ ایمان مسجد سے سیکھتے تھے, وہ علم مسجد سے حاصل کرتے تھے, وہ اپنی حوائج ضرورت کے لیے مسجد سے رجوع کرتے تھے. آدھی رات تک بھی لوگ اپنی ضرورت کے لیے مسجد میں ہی آتے تھے. بارش بند ہو جاتی تھی تو مسجد میں آ کر کہتے تھے, بارش رکوانی ہوتی تھی تو مسجد میں آ کر کہتے تھے. اس زمانے میں امت کا تعلق نہ دنیاوی اور نہ دینی امور سے ایک اعتبار سے مسجد سے کوئی تعلق باقی نہیں رہا ہے. علم مسجد سے نکل گیا اور ایمان کے حلقے بھی مسجد سے ختم ہو گئے. دیکھو میں بزرگ عادت کر رہا, ہمارے گشتوں کا مقصد صرف ملاقات کرنا نہیں ہے, ہمارے گشتوں کا مقصد امت کو غفلت کے ماحول سے نکال کر ذکر کے, مسجد کے, ایمان کے بننے کے اور فرشتوں کے پروں کے ماحول میں لے کر آنا, یہ ہمارے گشتوں کا مقصد ہے. ملاقات برائے ملاقات نہیں ہے, ملاقات اس لیے ہے تاکہ اللہ کے بندوں کو اللہ کے سے غافل کرنے والے ماحول سے نکال کر مسجد کے ماحول میں لے آویں. مولانا الیاس صاحب سمجھتے تھے کہ ہمارے گشت کرنا ایسا ہے جیسا ڈوبنے والے آدمی کو غوطہ خور ڈوبتے پانی میں سے باہر نکال لیتے ہیں, یا بھڑکتی ہوئی آگ میں سے آگ بجھانے والے لوگوں کو بچا کر نکال لاتے ہیں. میرے دوست عزیزوں, ہمیں مسجد سے باہر کی ظلمتوں کا اندازہ نہیں ہے, ہم اسی ظلمت کے ماحول میں سمجھتے ہیں, بیٹھ کر بات کر لینا کافی ہے. نہیں, اس ماحول سے انہیں نکال کر لاؤ, مسجد کے فضائل خوب بیان کرو. حدیث میں آتا ہے مسجد کی طرف قدم اٹھانے والے کو اللہ رب العزت ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں, بشرطے کہ وہ علم حاصل کرنے یا دوسروں کو علم سکھلانے کے لیے آ رہا ہو. حدیث میں صراحت ہے جو علم سیکھنا یا دوسروں کو سکھلانے کے لیے مسجد کی طرف قدم اٹھاتا ہے اللہ رب العزت اسے ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں. حدیث میں آتا ہے کہ جو جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو. حضور اکرم صلی اللہ علیہ وسلم نئے آنے والے وفود کو مسجد کے ماحول میں رکھتے تھے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں. رسول ثقیف نے کہا تھا نہ نماز پڑھیں گے, نہ زکات دیں گے, نہ جہاد کریں گے, نہ اپنے بت کو توڑیں گے. آپ نے فرمایا کہ ان کو مسجد میں رکھو, اعمال مسجد انہیں پورے اسلام کے لیے تیار کر دیں گے. حضور اکرم صلی اللہ علیہ وسلم چور کو مسجد میں رکھتے تھے باندھ کر تاکہ اعمال مسجد اس کے دل میں چوری کی نفرت پیدا کر دیں. میں اس لیے عرض کر رہا اپنے کام کو سنت کی طرف لاؤ, اپنے کام کو سنت کی طرف لاؤ. سنت یہی ہے, میں عرض کر رہا تھا کہ ایمان کے بننے کی جگہ مسجد ہی ہے. ایک صاحب نے کہا لا الہ الا اللہ محمد رسول اللہ, حضرت عمر نے فرمایا یہی وہ کلمہ ہے جس کا مومن زیادہ حقدار ہے, یہی وہ کلمہ ہے جس کا مومن زیادہ حقدار ہے. اس لیے میرے دوستو عزیزوں, ہمارے گشت کا مقصد ہے ایمان سیکھنے کے عنوان پر مسجد میں جمع کرنا. یہ ہماری پہلی کوشش ہے. جو آنے سے عذر کرے اس سے وہاں بات کر لینی چاہیے, اور اس سے بات کر کے اس سے مسجد کے لیے فارغ وقت کا مطالبہ ضرور کرو, پھر آپ مسجد کو کون سا وقت دیں گے. یہ ہمیں ساری روایتوں میں اور قرآن کی آیتوں میں ہمیں یہی ملتا ہے کہ ہمارے گشت مسجد کے ماحول پہ لانے کے لیے ہیں, ہمارے گشت مسجد کے ماحول میں لانے کے لیے ہیں. میں عرض کر رہا تھا کہ امام بخاری رحمۃ اللہ علیہ نے اس بات کو ثابت کیا ہے اور یہ فرمایا ہے کہ صحابہ کرام مسجد میں ایمان کے حلقوں میں جوڑا کرتے تھے, اور ایمان کے حلقوں میں جوڑنا یہ ایمان کی ترقی کا سبب ہے. اور اس کی دلیل کے لیے امام بخاری رحمۃ اللہ علیہ نے معاذ بن جبل رضی اللہ عنہ عمل نقل کیا ہے کہ معاذ رضی اللہ تعالیٰ عنہ لوگوں سے کہتے تھے کہ ہمارے ساتھ تھوڑی دیر کے لیے مسجد میں بیٹھو اور پھر اپنا ایمان لے آویں. میں پہلی بات عرض کر رہا کلمہ لا الہ الا اللہ اس کا اخلاص حاصل کرنے کا صحابہ کرام کا طریقہ کیا تھا. میرے دوستو عزیزوں یہ بات آپ آزاد اچھی طرح یاد رکھنا کہ امام مالک رحمۃ اللہ علیہ کا قول ہے کہ اس امت کے بعد والے اس وقت تک سنور نہیں سکتے جب تک یہ امت وہ نہ کرے جو اس امت کے پہلو نے کیا ہے. ہمیں ہر فرد کو اس کام کو کرتے ہوئے غور کرنا پڑے گا کہ ہمارا کون سا عمل سنت اور صحابہ کرام کے طریقے کے مطابق ہے, کون سا عمل خلاف سنت اور صحابہ کے طریقے کے خلاف ہے. میں اس لیے عرض کر رہا اگر اس کا اہتمام نہیں کرو گے تو رواج غالب آ جائے گا سنتوں پر, اور رواجی طریقوں سے سمجھتے تھے رواجی طریقوں سے رواج ترقی کرتا ہے, دین ترقی نہیں کرتا. دین کی ترقی تو صحابہ کرام کے طریقوں میں ہی صحابہ کرام کے طریقوں میں ہی ہے. اس لیے میں پھر عرض کر رہا کہ مسجد کی جماعت کا کام یہ ہے کہ مسجد میں اگر آٹھ مسلی ہیں, ضروری نہیں کہ اتنے والے ہوں, روزہ نماز پڑھنے والے ہیں. مسجد کی جماعت ہر مسلی مسجد کی جماعت ہے, ہر ایمان والا مسجد کی جماعت ہے. سارے مسلیوں کو مشورے میں شریک کیا کرو, سارے مسلیوں کو مشورے میں شریک کیا کرو. ہمیں آپ سب سے مشورہ کرنا ہے. ہمارے مشورے کی بنیاد تبلیغی امور نہیں ہے, ہمارے مشورے کی بنیاد ہے ہر مسلمان کے دل میں دین کے مٹنے کا غم پیدا کرنا, ہر مسلمان کے دل میں امت کا فکر پیدا کرنا. یہ ہمارے مشورے کی بنیاد ہے. ہم نے مسجد کے مشورے کو کام کرنے والوں کے درمیان محدود کر کے رکھ دیا, اور ہم مسلیوں کو اپنے مشورے کا فرض نہیں سمجھتے. سارے مسلی ہمارے مشورے والے ہیں, سب پوری ہر ایمان والا مسجد کی جماعت ہے. اللہ نے فرمایا انما یعمر مساجد اللہ من آمن باللہ, کہ ہر ایمان والا مسجد کا آباد کرنے والا ہے. سارے مسلیوں کو تعلیم میں, سارے مسلیوں کو مشورے میں, سارے مسلیوں کو اپنے ساتھ ملاقات میں شریک کرو. ہاں ایک وقت میں اگر آٹھ ساتھی, ایک وقت میں آٹھ ساتھی اگر ہیں یہ اس سے زیادہ ہیں تو ان کو چاہیے کہ مشورے سے دو تین ساتھیوں کو مسجد میں طے کر دیں, باقی جو ساتھی ہیں وہ ملاقاتیں کریں, گھر گھر کی ملاقات کریں, فرد فرد سے ملاقات کریں, مسجد سے لے کر محلے کے آخری گھر تک پورے راستے میں بازاروں میں جو بھی ایمان والا ملے اس سے ملاقات کریں, اور اس کو مسجد کے فضائل بتلا کر مسجد میں آنے پر آمادہ کر لیں کہ ہم آپ سے مسجد میں بات کرنا چاہتے ہیں. یہ اصل ہے, یہی اصل ہے کیونکہ اس کا مسجد کی طرف قدم اٹھانا اللہ کی طرف قدم اٹھانا ہے, اور اللہ نے خود فرمایا ہے کہ جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس طرف دوڑ کر آتا ہوں. میرے نزدیک تو لاکھ گنا زیادہ تربیت اور ترقی ہوگی اگر ہمارے گشتوں کے ذریعے لوگوں کو مسجد کی طرف لایا جانے لگے اور اللہ کا تعلق عام ہو جائے گا امت میں. اللہ تعالیٰ خود فرما رہے ہیں جو میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. میں آپ سے صراحتن کہہ رہا ہوں کہ رواجی طریقہ یہ ہے کہ مسلمان جہاں ہیں وہاں دین پہنچا دو. یہی وجہ ہے کہ جو سارے دین کی تبلیغ وہ آلات پر, موبائلوں پر اور نیٹ پر آ گئی ہے. میں ان چیزوں کا نام لینا نہیں چاہتا سمجھانے کے لیے, ان چیزوں کے نام میں بھی ظلمتیں ہیں, ان چیزوں کے نام لینے میں بھی ظلمتیں ہیں. لوگ سمجھتے ہیں کہ آلات اسباب کے ذریعے سے بات کا پہنچا دینا تبلیغ ہے. خدا کی قسم یہ تبلیغ ہرگز نہیں ہے, یہ تبلیغ ہرگز نہیں ہے, اور اس میں کوئی تربیت اور تعلیم ہرگز نہیں ہے. ان آلات نے تو امت کو علماء کی صحبت سے محروم کر دیا. یہ چاہتے سمجھتے ہیں کہ ہم علم براہ راست حاصل کر لیں گے. علم صحبت سے ہی لیا جا سکتا ہے, علم صحبت سے ہی لیا جا سکتا ہے. سمجھتے ہیں کہ بات کا پہنچا دینا تبلیغ ہے. نہیں, محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر پہنچانا ہی تبلیغ ہے, جس کے لیے اللہ تعالیٰ نے آدم علیہ السلام سے لے کر محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے بعد آپ کی امت میں انسان کو ہی پہنچانے کا ذریعہ بنایا ہے کہ تم دین کے بعد خود چل کر پہنچاؤ. جتنے اسباب بات کے پہنچانے کے ہیں وہ اتمام حجت کے لیے کافی نہیں ہیں. اتمام حجت کے لیے سنت طریقہ ہی متعین ہے. خلاف سنت دین کی بات کے پکا پہنچا دینا اتمام حجت کے لیے کافی نہیں ہے. سنت طریقے کے خلاف دین کی بات کا پہنچا دینا اتمام حجت کے لیے کافی نہیں ہے. میں اس لیے محنت کر رہا ہوں کہ دین کی بات کو کسی ماحول میں پہنچا دینا کافی نہیں ہے, بلکہ دعوت کے ذریعے انہیں ان کے ماحول سے اٹھا کر لانا یہ صحابہ کرام کا طریقہ ہے. میں نے جن صحابہ کے نام لیے ہیں, عبداللہ بن رواحہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے تھے لوگوں سے ملاقات کر کے, قم بنا, اٹھو ہمارے ساتھ, چلو ہمارے ساتھ, آؤ ہمارے ساتھ مسجد میں, اگر اپن کچھ دیر کے لیے مان لیا ہمیں. یہ ساری مسجد کی جماعت سے سن لیں کہ ہمارے گشتوں کے دوران مسجد عمل سے خالی نہیں رہے گی. ڈھائی گھنٹے کی محنت کے دوران مسجد عمل سے خالی نہیں رہے گی. مسجد کے اندر اعمال دعوت قائم کرتے ہوئے پھر ان عملوں کی طرف لوگوں کو لے کر آؤ. اللہ اکبر. حدیث میں ہے کہ مسجد میں آنے والے سے اللہ تعالی مل کر ایسے خوش ہوتے ہیں جیسا کوئی اپنے بچھڑے ہوئے دوست سے مدت کے بعد مل کر خوش ہوتا ہے. یہ تبشبش کا لفظ ہے حدیث میں. اللہ تعالیٰ کو بشاشت ہوتی ہے مسجد میں آنے والے سے مل کر, ایسی بشاشت جیسا کسی کو کوئی اپنے دوست سے مدت کے بعد مل کر خوش ہوتا ہے. میں آپ کے سامنے حقیقت عرض کر رہا ہوں کہ ہماری اصل میں ہمیں اندازہ نہیں ہے کہ ایک آدمی کا مسجد کی طرف قدم اٹھانا کتنی اللہ کی رحمت کو اس کی طرف دوڑا دے گا. اس لیے میرے دوستو عزیزو خوب سمجھ لو کہ ہر مسجد کا معمول یہ ہونا چاہیے کہ مسجد کی جماعت ڈھائی گھنٹے کی محنت کے دوران مسجد کو عمل سے خالی نہ چھوڑے. ہم اللہ کے راستے میں نکل کر مسجد کے اندر دو تین ساتھیوں کو چھوڑ دیتے ہیں, ایک ذکر دعا میں آنے والوں کا استقبال کر کے انہیں عمل میں جوڑنے میں, اور ایک آدمی جو ہے وہ تعلیم کا یا جو ہے دین کی بات کا عمل کر رہا ہوتا ہے. ہم ملاقاتیں کر کے لوگوں کو مسجد کے ماحول میں لائیں. وہاں رہنے والے حضرت فرماتے تھے تشکیل اجتماعی ماحول چاہتی ہے, تشکیل کی جگہ مسجد ہے. صحابہ اکرام کو جب بھی کوئی حکم سنانا ہوتا تھا یا دین کے کسی تقاضے کو بھیجنا ہوتا تھا, الصلاۃ الجامعہ کا اعلان ہوتا تھا کہ نماز کے لیے جس طرح نماز کے لیے جمع ہوتے تھے اس طرح سب جمع ہو جاؤ. حالانکہ اذان آ چکی تھی لیکن پھر بھی اعلان ہوتا تھا الصلاۃ الجامعہ کہ سب اس طرح جمع ہو جاؤ جس طرح نماز کے لیے جمع ہوتے ہیں. آپ کو کوئی حکم سنانا ہوتا اللہ کی طرف سے آیا ہوا, یا کوئی تقاضا ہوتا اللہ کے راستے میں نکلنے کا, تو آپ صحابہ کو مسجد میں جمع کرتے تھے. اس طرح ہمیں, میں نے بھی ایک بات عرض کی ہے کہ ایمان کے سیکھنے کی جگہ مسجد ہے, اور ہمارے گشت ایمان سیکھنے کا عنوان پر مسجد میں جمع کرنے کے لیے ہیں. جو جہاں ملا اس سے دین کی بات وہاں کی اس کو چھوڑ دیا, یہ ہمیں سنت میں نہیں ملتا. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اگر سفر بھی کسی کو دعوت دی ہے تو اس کو مدینہ منورہ آنے کے لیے فرمایا کہ ہمارے ماحول میں آؤ. صحابہ کرام کا گشت حضرت حید صحابہ میں سب لکھ دیا, کھول کے سب کھول کے لکھ دیا, عنوان قائم کیا, مسجدیں کیوں بنائی جاتی تھی, صحابہ مسجد میں کیا کیا کرتے تھے. اس میں حضرت نے صراحتن صحابہ کے اقوال نقل کیے ہیں کہ عمر رضی اللہ تعالیٰ عنہ کہتے تھے کہ آ ہمارے مدینہ میں مسجد سے جمع کرتا ہوں تاکہ میرے ایمان میں ترقی ہو. اس طرح میرے دوستو عزیزو ہمیں سب سے پہلی سی وصیت کلمۃ لا الہ الا اللہ اس کا اخلاص حاصل کرنے کے لیے ہمیں ہر مسجد کو مسجد نبوی کے معمول پر لانا ہوگا. اور آپ چاہتی یہ نہیں کہ وہ پرانے ہوں تبلیغ والے ہوں, نہیں, ایمان والے ہوں. دو چار ساتھی پرانے ہوں گے, باقی سارے نئے ہوں گے, سب کو عمل میں شریک کر لو, سب سے گشت کرواؤ, سب سے دعوت دلواؤ, سب سے رائے لو, سب کو مشورے میں شریک کرو. ہر ایمان والے کو اپنا کام والا سمجھنا یہ ہمارا اصل کام ہے. یہ نہیں کہ مسجد کی جماعت میں ایمان والوں میں سے ساری مسجد کی جماعت ہے, نہیں, ہر ایمان والا مسجد کی جماعت ہے. اس کی آپ پوری کوشش کریں, اگر آپ اسے مشورے میں شریک کریں گے وہ اپنے آپ کو آپ کا کام والا سمجھے گا, ورنہ یہ سمجھے گا کہ مسجد میں چار آدمی تبدیلی کی جماعت کے لوگ ہیں. نہیں, ہمارا ہر ایمان والا مسجد کی آبادی, ہر ایمان والا مسجد کا آباد کرنے والا, ہر ایمان والا دعوت دینے والا ہے, ہمارا ہر ایمان والا مسجد کی جماعت کا ساتھی ہے. اتنی وسعت ہونی چاہیے ہمارے دلوں میں. محترم دوست بزرگوں, مولانا جی بھائی, مولانا جی دعوت عمل اصل ইমান এবং ইমানের মধ্যে শক্তি পয়দা করার জন্য, ইমান ইয়াকিনকে বদলাইবার জন্য এবং ইমান ইয়াকিনকে বানাইবার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত। কাজে এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা আমাদের ইয়াকিন বনবে। দাওয়াতের বৈশিষ্ট্যই হইল এই যে যে জিনিসের দাওয়াত দেওয়া হয় সেই জিনিসের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। তো আমাদের এই মেহনতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসকে আমাদেরকে ঠিক করতে হবে সেটা হলো আমাদের দিলের ইয়াকিনকে সহি করতে হবে, কারণ ইয়াকিনের উপরেই সমস্ত আমলের ভিত্তি হল এই ইয়াকিনের উপরে। যখন ইয়াকিন সহি হয়ে যাবে তো আমারও ওই ইয়াকিন মোতাবেক হবে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ইয়াকিন ঠিক করার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত করতে হবে। এবং এই ইয়াকিন ঠিক করার জন্য দাওয়াত যে আমরা দিব, বলে যে ভাই এইটাকে আমরা সুন্নতের সুন্নত মোতাবেক এই দাওয়াতওয়ালা মেহনতকে আমরা সুন্নতের উপরে আনবো। এরকম না যে ভাই সুন্নতের কোনো চিন্তাই করলাম না, নিজেদের ইচ্ছা মতো করলাম, সেটা নয়। বরং এই দাওয়াতওয়ালা মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে। যে সাহাবা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কি তরিকা তারা এই দাওয়াতের মেহনতকে করছেন। এই জন্য বলেন যে ভাই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের যে তরিকা পাওয়া যায় কিতাব হাদিসে কিতাবের মধ্যে, সেটা হলো এই যে মানুষকে বাইরের মাহল বাইরের পরিবেশ থেকে মসজিদে নিয়ে আসা হতো এবং মসজিদে এনে এখানে ইমান ইয়াকিনের কথা বলা হতো। এই পরিবেশের দ্বারা তাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হইত এবং তাদের ইয়াকিন বদলাই যেত। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক একজনকে মসজিদে নিয়ে আসতেন এবং তারা অনেক সাহাবীর নাম উনি বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন যে এরকম অনেক সাহাবা ইকরাম যারা লোকদেরকে বাইরের পরিবেশ থেকে মসজিদে নিয়ে আসতেন। বলেন যে হযরত আব্দুল্লাহ আলী বলতেন এই কথা, বলে যে বাইরের যে মাহল পরিবেশ সেটা তো ইমানকে ধ্বংস করার পরিবেশ, ইমানকে নষ্ট করার পরিবেশ। মেরে মহতারাম দোস্ত সেখানে ইমান কি করে ঠিক হবে? বলে যে ইমান বনবার জায়গাই হল মসজিদ। এই জন্য মেরে মহতারাম দোস্ত মানুষকে মসজিদের ফজাইল শুনাই যে মসজিদের দিকে মসজিদের মধ্যে মসজিদের দিকে যদি কেউ রওনা হয় বলে যে এলেম শিখার জন্য অথবা এলেম শিখাইবার জন্য আল্লাহ তাআলা তাকে একটা কামেল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে মসজিদ তো আল্লাহ তাআলার ঘর, এরকম যে মসজিদের দিকে আসে আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন এবং তাকে ভালোবাসেন। আবার যে একজন লোক মসজিদে আসে তো আল্লাহ তাআলা এত খুশি হন তার উপরে যে যেমন নাকি কোন মানুষ তার অনেক দিনের পুরানো বন্ধুকে অনেক দিন পরে তার সঙ্গে সাক্ষাৎ হয় তখন যেরকম সে আনন্দিত হয়, আল্লাহ তাআলা মসজিদে যখন আসে বান্দা তখন এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে মসজিদে আসে দেখে এরকম আনন্দিত হন। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ মসজিদে আনতে হবে আমাদেরকে এবং মসজিদের মাহলের মধ্যে ইমান বুঝাইতে হবে, ইমানের কথা আলোচনা করতে হবে। তো এর দ্বারা আমাদের ইয়াকিন বদল হবে এবং আমাদের ইমান বাড়বে, কারণ এই ইমানের আহাল ইমানের যে ইমানের উপযুক্ত ইমান পাওয়ার আসল উপযুক্ত যারা যারা ইমানের বেশি যোগ্য তারা তো হলো মুমিন, ইমানওয়ালাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ছে বলে যে সেই তো এই ইমানের বেশি যোগ্য। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও এই কথাই বলছেন যে এই ইমানের কলমার যোগ্য তো ওই ইমানওয়ালারাই এই ইমান ইমানের বেশি যোগ্য, ওয়াকানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, যে তারাই এই ইমানের বেশি আহাল এবং এই ইমানের বেশি যোগ্য। এখন মনে করা হইতেছে বলে ভাই ইমানের দাওয়াত তো যে যারা ইমান পায় নাই বেঈমানদের জন্য, বলে না এই ইমানের বেশি যোগ্যতা বেশি হক রাখে ইমানওয়ালারাই বেশি হক রাখে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এই জন্য বলেন যে এটার জন্য আমাদেরকে যে ইমান হাসিল করার তরিকা ইখতিয়ার করতে হবে সেটা হলো সুন্নত মোতাবেক তরিকা ইখতিয়ার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা যে তরিকায় এই ইমানের ইমানকে হাসিল করছেন, ইমানকে বানাইছেন, ইয়াকিনকে বানাইছেন, সেই তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে। সেই তরিকা এটাই যে মসজিদের বাহিরের পরিবেশ থেকে লোকদেরকে মসজিদে নিয়ে আসো, এবং এইখানে মসজিদের মধ্যে, মসজিদের মাহলের মধ্যে, এই পরিবেশের মধ্যে যখন আসবে তখন তার উপরে আল্লাহ তাআলা কত খুশি হয়ে দেবেন। বলেন যে যে মসজিদের দিকে কদম উঠায়, যে হাইটা আসে মসজিদের দিকে, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইয়া অগ্রসর হয়। তো একজন লোক মসজিদের পরিবেশ বাইরে বিভিন্ন ইমান ধ্বংসী, ইমান ধ্বংস করে এরকম যে মাহলের মধ্যে, পরিবেশের মধ্যে সে বসে আছে এবং সেখানে সে অগ্নির মধ্যে মশগুল আছে, সেখান থেকে সে তাকে উঠাইয়া যখন আমরা মসজিদের পরিবেশের দিকে আনব এবং সে তার কদম উঠবে মসজিদের দিকে, তো আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়াইয়া আসবে। তো এই জন্য মেরা মহতারাম দোস্তা বুঝব, আমাদের মেহনতকে সুন্নতের উপরে আনতে হবে। সুন্নত হলে সুন্নত তরিকার মধ্যে যেটা পাওয়া যায় সেটা এটাই যে মসজিদের পরিবেশের মধ্যে মানুষকে বাইরের মাহল থেকে মসজিদের পরিবেশে নিয়ে আসা, তাদেরকে ইমানের কথা শোনানো, ইমানের কথা আলোচনা করা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইমানের জন্য মসজিদের মধ্যে জমা করতেন। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা হু বাইরের মানুষদেরকে ইমানের জমা মসজিদে জমা করে তাদের সঙ্গে ইমানের কথা আলোচনা করতেন। আর বলতেন এই কথা যে আমি তোমাদেরকে এখানে মসজিদের মধ্যে জমা করছি এই জন্যই যাতে আমার ইমানের মধ্যে আমার ইমান বেড়ে যায় এবং আমার ইমানের মধ্যে বৃদ্ধি হয়, এদের জন্যই আমি তোমাদেরকে এই মজলিসের মধ্যে জমা করছি। তো এই জন্য মেরে মহতারাম দোস্ত, সাহাবাদের তরিকার মধ্যে এটাই পাওয়া যায় যে ইমানের, ইমান হাসিল করার তরিকা, ইমানের মধ্যে শক্তি পৌঁছাইবার, ইমানকে শক্তিশালী করার এটার জন্য যে তরিকা পাওয়া যায় সেটা হলো এটাই যে বাইরের পরিবেশ থেকে মেরে মহতারাম দোস্ত মসজিদের পরিবেশে তাকে নিয়ে আসা। এই সাহাবাদের তরিকা ছিল এটা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই তরিকাই ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা উনি উল্লেখ করছেন, বলছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন যে এই উম্মতের পরবর্তী শেষ যুগ জামানার লোকেরা বলে যে তারা ততক্ষণ পর্যন্ত ইমানের উপরে, ইয়াকিনের উপরে এবং তারা উন্নতি করবে না যতক্ষণ পর্যন্ত না তারা প্রথম যুগের লোকদের মতন ওই রকম মেহনত না করবে। তো মেরে মহতরম দোস্তা বুঝব, প্রথম যুগের লোকেরা কিরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে ইমানের জন্য হেদায়েত মেহনত করছেন, সেইভাবে যখন মেহনত হবে তখন এই উম্মতের মধ্যে আবার ওই সাহাবাদের মতন ওরকম ইমান, শক্তিশালী ইমান, তাজা ইমান তাদের হবে এবং তাদের জিন্দগি দুরুস্ত হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে ভাই আমরা যে মেহনত করতেছি আমাদের এই মেহনতকে সুন্নত রূপে আনতে হবে। সেই জন্য মসজিদের মধ্যে যদি আটজন লোকও হয় কমসে কম মেহনত করলে বালা, আসলে তো বলেন যে পুরা মসজিদের সমস্ত মুসল্লি, সমস্ত মুসল্লিকেই দাওয়াত বালা, ইমান বালা, একথা মনে করা চাই। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন ইমান বালারাই মসজিদকে আবাদ করে, ইমান বালারাই মসজিদকে আবাদ করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ইমান আনছে তারাই মসজিদকে আবাদ করে। তো মসজিদ আবাদ করার মেহনত যেটা সাহাবাদের জমানায় যেভাবে মসজিদ আবাদ ছিল সেইভাবে মসজিদকে আবাদ করা, বলে যে এটার মেহনত তো প্রত্যেক ইমানওয়ালার দায়িত্ব, প্রত্যেক ইমানওয়ালাই করবে। তো মসজিদে যত মুসল্লি আছে বলে যে তারা সকলে মিলে এই মেহনতকে করবে। আমরা এখন যেটা করতেছি সেটা হলো এই যে আমরা কিছু লোক আমাদের তবলিগওয়ালা হিসাবে চিহ্নিত হয়ে গেছি, আমরা দুই চারজন বসে বসে মশওয়ারা করি, আমরা দুই চারজন বসে বসে তালিম করি। না মেরে মহতরম দোস্তা বুঝব, মসজিদে যত মুসল্লি নামাজ পড়তে আসছে তারা প্রত্যেকেই এই মেহনতের সঙ্গে লাগবে এবং প্রত্যেকেই মসজিদের জমাত, মসজিদের জমাতের মধ্যে প্রত্যেক মুসল্লি মসজিদের জমাত এবং সব মুসল্লিদেরকে মিলাইয়া আমরা মশওয়ারা করি, আমরা পরামর্শ করি মুসল্লিদেরকে, বলি ভাই যে আপনারা নামাজ পড়তে আসেন আপনাদের সঙ্গে একটুখানি মশওয়ারা করব, একটা পরামর্শ আছে। তো মসজিদের সব মুসল্লিদেরকে মশওয়ারার মধ্যে শরিক করি এবং মসজিদের সব মুসল্লিদেরকে এই তালিমের হালকার মধ্যে জড়ি। এরকম না হয় যে ভাই আমরা তবলিগওয়ালা কিছু লোক আলাদা হয়ে গেলাম আর বাকি লোকেরা মনে করে কথা এরা তো তবলিগওয়ালা, এরাই তালিম করবে, এরাই মশওয়ারা করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি এই কথা বুঝিয়ে চাইতেছেন যে এই মসজিদের জমাত যেটা, মসজিদের জমাত বলতে এটা নয় যে কিছু লোক আমরা যারা তবলিগের সময় লাগাইছি আমরাই তবলিগের জমাত, না ভাই মেরে মহতরম মসজিদের জমাত, বরং মসজিদে যত মুসল্লি আসে, যত লোক নামাজ পড়ে, বলে যে সমস্ত লোকই সবাই এই মসজিদের জমাত, কাজে সবাই সঙ্গে মশওয়ারা করি। এবং মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই মসজিদের জমাতের সঙ্গে মেহনত করি আর এই সকলকে মিলিয়ে মেহনত করি, যদি 8-10 জন লোক এরকম হয়ে যায় তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ তখন বলে যে মসজিদে কিছু লোককে বসাই এবং তারা মসজিদে আমালের মধ্যে লাগে, একজন জিকিরে লাগে, একজন এরকম ভাবে ইমান ইয়াকিনের কথা অথবা তালিম করতে থাকে, একজনকে ইস্তেকবালে রাখি। আর মেরে মহতরম দোস্ত বাকি সাথীরা মসজিদের বাহিরে জমাত বানায় ছড়ায় পড়ি, বাড়ি বাড়ি যাই, ঘর ঘর যাই, রাস্তাঘাটে লোক আছে তাদের সঙ্গে মোলাকাত করি, বাজারে মোলাকাত করি এবং তাদের সকলকে মোলাকাত করে করে মসজিদে নিয়ে আসি এবং মসজিদে এনে এখানে তাদেরকে ইমান ইয়াকিনের কথা শুনাই, তাদেরকে তালিমের কথা শুনাই। বলেন যে ভাই বাইরের মাহল পরিবেশ যেটা, এটা তো ইমানকে ধ্বংস করার সব জিনিস সেখানে মজুদ। আর মেরে মহতরম দোস্ত সেখানে ইমান কি করে বনবে? এই জন্য হ্যাঁ, যদি একান্ত কেউ এরকম ভাবে ওজোর করে যে ভাই এখন আমি মসজিদে যেতে পারবো না, তো তার কাছ থেকে আমি সময় নিয়ে নেই যে কখন আপনি মসজিদে আসবেন, মসজিদে আসার সময় তার কাছ থেকে নিয়ে নেই। আসল তশকিলের জায়গা তো মসজিদই হল আসল তশকিলের জায়গা। মেরে মহতরম দোস্ত এখানেই তাকে তশকিল করতে হবে, তৈয়ার করতে হবে। এক জমানা সাহাবাদের জমানা ছিল মানুষের মুসলমানের ইমানওয়ালার দুনিয়া আখেরাতের সমস্ত বিষয় মসজিদ থেকেই হইত। বলে যে ভাই দিনই কোনো তাকাজা আছে তো এই মসজিদ থেকেই এই দিনই তাকাজাকে পুরা করার জন্য, দিনের তাকাজাকে পুরা করার জন্য মসজিদেই পরামর্শ হইতে, মসজিদ থেকে যাইতেছে। দুনিয়ার কোনো হাজত জরুরত আছে তো মসজিদেই দোয়া হইতেছে, বৃষ্টির জন্য বৃষ্টির প্রয়োজন তো মসজিদে বৃষ্টির জন্য দোয়া হইতেছে, আর বলে যে বৃষ্টি থামাইবার প্রয়োজন তো মসজিদ থেকে বৃষ্টি থামাইবার দোয়া হইতেছে। তো মেরে মহতরম দোস্ত একজন ইমানওয়ালা দুনিয়া আখেরাতে দিন দুনিয়া সব বিষয়গুলা মসজিদের সঙ্গে সম্পর্কিত ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন্দের জামানায়। আর আজ তো মেরে মহতরম দোস্ত বুঝব মসজিদ দিনী এবং দুনিয়াবি সব বিষয় থেকে মসজিদ খালি হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, মসজিদের বাইরে মসজিদের যে মানুষের দিনই কোনো বিষয়ও মসজিদের সঙ্গে সম্পর্কিত রয় নাই, দুনিয়াবি কোনো বিষয়ও মসজিদের সঙ্গে কোনো সম্পর্কিত রয় নাই। এই জন্য বলেন যে ভাই যে সাহাবাদের তরিকা যেটা ছিল সেটা হল মসজিদকে কেন্দ্র করেছিল, মসজিদের মধ্যেই মানুষকে জমা করা হইতো, এখানেই ইমান ইয়াকিনের কথা বলা হইতো। মেরে মহতরম দোস্ত এখানেই পরিবেশ ছিল, কারণ মসজিদ এরকম এক আল্লাহ তাআলার ঘর। মানুষ যখন মসজিদের দিকে আসে তো বলে যে আল্লাহ পাকের রহমত দৌড়াইয়া তার দিকে যায়, আর যখন একজন লোক মসজিদে আসে তো আল্লাহ পাক এরকম আনন্দিত এবং খুশি হন যেরকম নাকি বহুদিন পর কোন বন্ধুর সঙ্গে, কোন বন্ধুর মোলাকাত হইলে, কোন আত্মীয় আত্মীয়র সঙ্গে সাক্ষাৎ হইলে অনেকদিন পরে যেরকম তারা খুশি এবং আনন্দিত হয়। বলে যে আল্লাহ পাক তার কোন বান্দা যখন মসজিদে আসে তো আল্লাহ পাক তার উপরে এরকম খুশি হয়ে যান, তার উপরে এরকম আনন্দিত হয়ে যান। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলে যে আসল মেহনত তো আমাদেরকে মসজিদ কেন্দ্রিক করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। এবং এই জন্য মসজিদে সব মুসল্লি আমার জমাত, তবলিগওয়ালা কয়েকজন চিহ্নিত হয়ে আলাদাভাবে এটা এই মেহনত করবে এটা নয়, এটা তো প্রত্যেক ইমানওয়ালার দায়িত্ব হল মসজিদকে আবাদ করা। মসজিদকে আবাদ করার জন্য এখানে মশওয়ারা করতে হবে, মসজিদকে আবাদ করার জন্য মসজিদওয়ালা আমালকে জিন্দা করতে হবে। এটাই হল সাহাবাদের তরিকা এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কাউকে দাওয়াত দিলেও কোন সময় বলে যে তাকে এই কথারও দাওয়াত দিতেন যে মদিনায় আসো, তুমি মদিনায় হিজরত করে আসো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মসজিদে নিয়ে আসতেন, উনি বলতে চাইতেছেন এই কথা যে দাওয়াত এটার অর্থ এই নয় যে যে কোনো উপায়ে মানুষের কাছে কথা পৌঁছায় দাও। মেরে মহতরম দোস্ত আজ প্রচার মাধ্যম অনেকগুলা আবিষ্কার হয়েছে, তো উনি বলেন যে ভাই আমি তো ওই সমস্ত জিনিসের নাম নিতে চাই না, কারণ ওই সমস্ত জিনিস বলে যে নাম নেওয়ার মধ্যেও অন্ধকার করা, ওইটার মধ্যে কোনো নুরানিয়াত নাই, মানে ওইটার মধ্যে তো ওইগুলি ওই সমস্ত জিনিসের নাম নেওয়ার মধ্যেও অন্ধকার। রহমতুল্লাহ এগুলির নাম নেওয়ার মধ্যেও অন্ধকার রয়ে গেছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে কোনো প্রচার মাধ্যমের দ্বারা বলে যে দিনের কথা পৌঁছাইয়া দেওয়া এটা কোনোদিন দাওয়াত নয়, এটাকে তবলিগ বলে না। মেরে মহতরম দোস্ত আদম আলী সাল্লাতু ওয়াসালাম থেকে নিয়ে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজের জন্য দুনিয়াতে পাঠাইছিলেন এবং তাদের প্রত্যেককেই মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করেছিলেন এবং তারা নিজেরাই মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে গেছে। এই জন্য মেয়ের মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এটাই হল সুন্নত তরিকা, যে ভাই এক একজন মানুষের সঙ্গে মোলাকাত করি, এক একজন মানুষের কাছে যাই এবং তাদেরকে মসজিদে নিয়ে আসি এবং তাদেরকে মসজিদের মাহলের মধ্যে পরিবেশের মধ্যে যখন সে আমালের মধ্যে লাগবে তো তার দিলের ভিতরে ইয়াকিন তৈরি হবে, তার দিল নরম হয়ে যাবে। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিভিন্ন বলে যে গোত্র কবিলায় বনু সাকিব বলে যে তারা যখন আসলো তো তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন, কেন? এই জন্য যে মসজিদের মাহল এবং মসজিদের আমাল আর পরিবেশের দ্বারা তাদের দিল নরম হয়ে যাবে। বলে সেই জমানায় যদি কোন চোর খো ধরা হইত তো মসজিদের মধ্যেই বেঁধে রাখত যাতে তার দিল নরম হয়ে যায় এবং মসজিদের আমালের দ্বারা এই মসজিদের পরিবেশের কারণে তার দিলের ভিতরে তওবা আসে এবং সে এই খারাপ কাজ থেকে তওবা করে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ মসজিদই আসন, এই মসজিদের মধ্যেই নিজের মেহনতের শেকেলকে কায়েম করতে হবে। বাইরের মাহলে দাওয়াত দিয়া দিয়া মানুষদেরকে মসজিদের মধ্যে আনতে হবে এবং মসজিদের পরিবেশের মধ্যে তাকে আনতে হবে। এই জন্য বলেন যে যখন আমরা আড়াই ঘন্টা লাগাই অথবা এরকম ভাবে মসজিদের মধ্যে মসজিদের মেহনত করি, বলে ওই সময় মসজিদকে খালি রাখা ঠিক নয়। যে মসজিদ খালি করে দিয়া আমরা সবাই যে মহল্লায় ছড়ায় পড়লাম আর মানুষকে দাওয়াত দিতে থাকলাম, না, মসজিদের মধ্যে আমাদের পরিবেশ কায়েম করে তারপরে আমরা বাইরের থেকে লোকদেরকে মসজিদের মধ্যে আনি। এটাই হল যে সুন্নত তরিকা এবং সাহাবাদের তরিকা। সাহাবাদের তরিকায় যখন মেহনত হবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওইটার সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। তো এই জন্য সাহাবাদের তরিকা, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা আমাদেরকে জানতে হবে, ওই তরিকায় আমাদেরকে মেহনত করতে হবে এবং মসজিদের বাইরের পরিবেশ থেকে লোকদেরকে এনে এনে মসজিদের মধ্যে একত্র করতে হবে এবং মসজিদের মধ্যে তাদেরকে তালিমের হালকায়, ইমানের হালকায় তাদেরকে বসাবো, তাদের দিলের ইয়াকিন পরিবর্তন হবে। বাইরের মাহল, বাইরের পরিবেশ বলে যে ওইখানে তো সব ইমানকে নষ্ট করার জন্যই সব জিনিস তৈরি হয়ে আছে, ওইখানে ইমান কি করে বলবে? এই জন্যই উনি বলতেছেন এই কথা যে আমরা খুব ভালো করে বুঝে নিই এই কথা যে আমাদের দাওয়াতকে আমাদের নিজেদের তরিকা মতো রেওয়াজ মতো নয়। উনি বলেন যে হযরত রহমতুল্লাহ আলী বলছেন এই কথা, বলে যে রেওয়াজি তরিকা যখন মেহনত করব তো রেওয়াজি উন্নতি লাভ করবে, রেওয়াজেরই উন্নতি হবে। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন সুন্নত তরিকায় মেহনত করব তো এই সুন্নত তরিকার মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত রাখছেন, সুন্নত তরিকার মধ্যে আল্লাহ তাআলা তরবিয়ত রাখছেন, আর এই সুন্নত তরিকার মধ্যে সবকিছু আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য সুন্নতের উপরে আমাদের মেহনতটাকে সুন্নতের উপরে আনতে হবে। ফরমাইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কে মসজিদ কে আবাদ করনে ওয়ালোন কি ওয়াজহ সে ও আযাব টাল দিয়া জাতা হে কি আযাব কা আনা আল্লাহ কি তরফ সে মুকদ্দর হো চুকা হে। সবসে জিয়াদা আল্লাহ কে গুসসে কো ঠান্ডা করনে ওয়ালে দো হি আমল হে, এক আল্লাহ কে রাস্তে মে পেদল ফিরনা আর এক আল্লাহ কি মসজিদোন কো আল্লাহ কে ঘরো কো আবাদ রাখনা। یہ دو عمل سب سے زیادہ اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے ہیں، ایک اللہ کے راستے کی پیدل نقل حرکت اور ایک اللہ کے گھروں کو آباد رکھنا، یہ دو عمل اللہ کے غصے کو سب سے زیادہ ٹھنڈا کرنے والے ہیں۔ کیوں؟ جب اللہ کے راستے کی پیدل نقل حرکت سے جہنم کی آگ حرام ہو سکتی ہے تو اللہ کے راستے کی پیدل نقل حرکت سے جو اللہ کے غصے کے مظاہر اس وقت دنیا میں ہیں کیا یہ ختم نہیں ہوں گے؟ اس لیے میرے دوستو عزیزوں، میں اس سے بار بار عرض کر رہا کہ مسجد کی آبادی کا عمل اس کو بڑھاؤ، اور ایمان کے بننے کی جگہ مسجد ہے، یہ بات یقینی ہے، یہ بات یقینی ہے۔ اور پھر مسجد کے ماحول میں جا کر یہاں اللہ کی قدرت، اللہ کی عظمت، اللہ کی توحید خوب سمجھاؤ، اللہ کی بڑائی کو خوب سمجھاؤ، جم کر اس کی دعوت دو کہ کرنے والی ذات اللہ کی ہے، ہمیں ایک ایک ایمان والے کو کلمے کی دعوت پر لانا ہے۔ میرے دوست عزیزو، ہم ذکر تو کر لیتے ہیں لیکن اللہ کے تذکرے نہیں کرتے، ہم ذکر تو کرتے ہیں اللہ کے تذکرے نہیں کرتے۔ دیکھو میری بات یاد رکھنا، مسجد میں ایمان کے حلقوں میں جو ذکر کے فضائل آئے ہیں اس سے اللہ کے تذکرے ہی مراد ہیں. حدیث میں ہے کہ اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر مختلف قبیلے مختلف خاندان کے لوگ جب اللہ کے تذکرے کرتے ہیں تو فرشتہ آسمان تک اپنے پڑوسیوں کو گھیر لیتے ہیں اور اللہ تعالیٰ ان پر اپنا ان پر سکینہ نازل فرماتے ہیں, ان پر رحمتیں نازل فرماتے ہیں اور فرشتے اپنے پڑوسی آسمان تک کو گھیر لیتے ہیں. اس حدیث میں آپ غور کریں کہ اس کے اندر دو چیزیں ہیں, ایک تو فرشتے ان مجلسوں کو گھیر لیتے ہیں جو اللہ کے گھر میں قائم کی جاتی ہیں اور اللہ رب العزت ان پر اپنا سکینہ نازل فرماتے ہیں, اور دوسری بات یہ ہے روایت کے اندر کہ اس سے صرف ذکر مراد نہیں ہے بلکہ اس اجتماعی حلقے سے اللہ کے تذکرے مراد ہیں. امام نووی رحمۃ اللہ علیہ نے فرمایا ہے کہ اس سے آخرت کا کی تذکرے, جنت دوزخ کے تذکرے اور اللہ کے احکام کے تذکرے مراد ہیں کہ یہاں لا کر امت کو یہ سکھلاؤ. تو میرے محترم دوست بزرگ کو بولیں جے حدیث پاک مدیا سے بولے جے যখন আল্লাহ তাআলা কোন এলাকাবাসীর জন্য আযাবের ফয়সলা করেন তো মসজিদ আবাদ করনেওয়ালা যারা মসজিদ আবাদ করনেওয়ালা মসজিদ আবাদির কারণে আল্লাহ তাআলা ওই আযাবের ফয়সলাকে তাদের থেকে হটায় দেন. তো আল্লাহ তাআলার গোসার কারণেই তো আল্লাহ তাআলা আযাব নাজিল করেন, তো আল্লাহর গোসাকে ঠান্ডা করার জন্য মসজিদ আবাদ করা এর চেয়ে বড় জিনিস আর কিছু নাই. আরেক জিনিস হল যে আল্লাহর গোসাকে ঠান্ডা করে যেটা সেটা হল পায়দল আল্লাহর রাস্তায় চলা. কয়েক মানে আল্লাহর রাস্তায় পায়দল চলার দ্বারা যে ধুলাবালি মেরে মহতরম দোস্ত পায়ে লাগে, বলে এই ধুলাবালি আল্লাহ পাকের সবচেয়ে বড় গোসার জায়গা হল জাহান্নাম. সবচেয়ে বেশি গোসা প্রকাশ পাওয়ার, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারাজি প্রকাশ পাওয়ার জায়গা হল জাহান্নাম. তো বলে যে আল্লাহর রাস্তার ধুলাবালি ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে. বলে মেরে মহতরম দোস্ত বুজুর্গ যদি জাহান্নামের মতন এরকম আগুন ওই আল্লাহ রাস্তার ধুলাবালি জাহান্নামের মতো এরকম আগুনকে এরকম বর্ষার জায়গাকে আল্লাহ তাআলার যে আযাবের জায়গাকে এরকম ভাবে ঠান্ডা করে দেয় তো দুনিয়াতে কি আল্লাহ তাআলার বর্ষাকে ঠান্ডা করবে না? তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ দুই জিনিস, সেটা হলো এক হল যে মসজিদকে আবাদ করা, আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আরেক জিনিস হলো যে আল্লাহর রাস্তায় পায়দল চলা. বলে এই দুই জিনিসের দ্বারা আল্লাহ তাআলার গোসা ঠান্ডা হয়ে যায়. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মসজিদকে আবাদ করা. যে মসজিদ আবাদ করা, বলে যে এই মসজিদ আবাদ করার দ্বারা দিলের ভিতরে ইয়াকিন পয়দা হবে, দিলের ভিতরে ইমান পয়দা হবে, মসজিদের মধ্যে ইমানের আলোচনা হবে, আল্লাহ তাআলার আজমতের কথা বলা হবে, আল্লাহ তাআলার কুদরতের কথা আমরা আলোচনা করি. তো বলেন যে যখন মসজিদে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমত, জান্নাত আর জাহান্নাম আখিরাতের কথা যখন মসজিদের মধ্যে আলোচনা করব তো দিলের ভিতরে ওই ঈমান আর ইয়াকিন আল্লাহ পাকের জাত ও সিফাতের, আল্লাহ পাকের কুদরত ও আজমতের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে. এজন্য উনি বলেন এই কথা যে ভাই মসজিদে যে একটা ফজাইল আমরা আমাদেরও জানা আছে যে ভাই মসজিদের মধ্যে যখন আল্লাহ পাকের জিকিরের হালকা হয় তো ফেরেশতা ওইটাকে বেষ্টন করে নেয়, আল্লাহ পাক সকিনা নাজিল করেন, রহমত তাকে ঢেকে নেয়, আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন. এই যে হাদিস আছে এখানে আমরা যেটা মনে করি যে ভাই মসজিদে আল্লাহ পাকের জিকির করে নিল, উনি বলেন যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য শুধু আল্লাহ পাকের জিকির করা নয়, বলে যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য আলোচনা করা, আল্লাহ পাকের বড়াই আর আজমতের আলোচনা করা, আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা. ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যে ওনার বরাত দিয়ে উনি বলতেছেন, বলে যে উনি লিখছেন এই কথা যে এটা যারা যে আল্লাহ পাকের আলোচনা করা উদ্দেশ্য, এখানে অর্থ হল যে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের কুদরতের আলোচনা হয়, জান্নাত আর জাহান্নামের আলোচনা করা হয় এবং আল্লাহ তাআলার আকামাতের আলোচনা করা হয়, বলে যে এটাই উদ্দেশ্য. আর এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে, একটা কথা বলছেন এই কথা যে মসজিদের মধ্যে, তো কাজেই মসজিদের মধ্যে লোকদেরকে জমা করতে হবে এবং সেখানে আল্লাহ পাকের জিকির অর্থাৎ আল্লাহ পাকের আলোচনা সেখানে করতে হবে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করতে হবে, তখন ওই ফজিলত হবে যে ভাই আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতারা এই মজলিসকে ঢেকে চারিদিক থেকে বেষ্টন করে নেয় এবং সকিনা তাদের উপরে নাজিল হয়, রহমত তাদেরকে ঢেকে নেয়, আল্লাহ তাআলা তাদের কথা আলোচনা করে। তো কাজে এখানে একটা বিষয়টা হইলেই যে ভাই মসজিদের মধ্যে এই মজলিস মসজিদের মধ্যে হবে, এবং এখানে জিকিরের কথা যেটা বলা হয়েছে মেরে মহতরম জ্যোষ্ঠ, জিকির মানে যে কিছু সময় আল্লাহর নাম জপে নিলাম, জিকির করে নিলাম, কলমা জিকির করে নিলাম, শুধু এটাই নয়, বরং এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য যেটা সেটা হল বলে যে আল্লাহ পাকের কুদরতের আলোচনা করা, জান্নাত জাহান্নামের আলোচনা করা, আখিরাতের কথা আলোচনা করা, বলে যে এইটাও মেরে মহতরম জ্যোষ্ঠ বুঝুক যখন এরকম মজলিসের মধ্যে হবে তো ফেরেশতা এটাকে বেষ্টন করে নেবে। এবং এটা মসজিদের মধ্যে কথা, মসজিদের মধ্যে এই মজলিসের ফজাইল যে হাদিসটা আসে মসজিদের মধ্যে এই ফজাইল করার উপরে এই ফজিলতটা আসছে, এই জন্য মসজিদের মধ্যে আমাদেরকে এরকম হালকা কায়েম করতে হবে। দাওয়াত হে আল্লাহ কে ফরায়েজ কি তরফ, ঈমান কে বাদ সবসে উঁচা দর্জা আল্লাহ কে ফরায়েজ কা হে, হামারি পুরি কোশিশ ইয়ে হো কে এক এক ঈমান ওয়ালে কো আল্লাহ কে ফরায়েজ কি তরফ লায়ে। হযরত হায়াত সাহেব সুখ ঈমান কায়েম কিয়া হে দাওয়াত হে ফরায়েজ, আল্লাহ কে ফরায়েজ কো জিন্দা করনা কাম কা বুনিয়াদি মকসদ হে, ইসলিয়ে নমাজ কি তরফ উম্মত কো হর কোশিশ কে বাবজুদ হর কোশিশ কে সাথ লানা হে, আল্লাহ কে ফরায়েজ পর উম্মত কো জমা করনা ইয়ে নকল হরকত কা বুনিয়াদি মকসদ হে, আল্লাহ কে ফরায়েজ পর উম্মত কো জমা করনা নকল হরকত কা বুনিয়াদি মকসদ হে, আল্লাহ কে ফরিজে কি আহমিয়ত বতলাও, দেখো নমাজ ছোড়নে ওয়ালে কা ইসলাম মে কোই হিস্সা নহীঁ হে, কিসি কিসি গুনাহ কা করনা কুফর নহীঁ হে সিওয়ায়ে নমাজ কে ছোড়নে কে, কিসি গুনাহ কা করনা কুফর নহীঁ হে সিওয়ায়ে নমাজ কে ছোড়নে কে, কিসি গুনাহ কা করনা কুফর নহীঁ হে সিওয়ায়ে নমাজ কে ছোড়নে কে, কে নমাজ কে ছোড়নে সে বড়া কোই গুনাহ নহীঁ হে। বাদ ইমা কে নজদীক তো নমাজ কে ছোড়নে ওয়ালে কো মুরতাদ কাহা গয়া হে, কে ইসে কতল কর দিয়ে যায়ে কে মুরতাদ হো গয়া ইসলাম সে। ইমাম সাহেব কে নজদীক উমর কয়েদ হে নমাজ ছোড়নে ওয়ালে কে লিয়ে, কে নমাজ কে ছোড়নে ওয়ালে কে ইসলাম মে কোই হিস্সা নহীঁ হে। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো কিসি মুসলমান সে কহতে হুয়ে শরম আতি হে কে নমাজ নহীঁ ছোড়েঙ্গে, হালাঙ্কি মুসলমান নমাজ নহীঁ ছোড় সকতা, ইয়ে মুমকিন হে কাফির নমাজ পড় লে, ইয়ে মুমকিন হে কে মুসলমান নমাজ ছোড় দে। ওয়াসিয়ে ইবনে আসকার রাদি আল্লাহু তাআলা আন আবি ইসলামে দাখিল নহীঁ হুয়ে থে লেকিন আয়ে তো নমাজ হো রহি থি, নমাজ মে শরীক হো গয়ে, নমাজ পড়ি জামাত কে সাথ, নমাজ কে বাদ ইসলাম কবুল কিয়া, ইয়ে তো মুমকিন হে কাফির নমাজ পড় লে, ইয়ে মুমকিন নহীঁ হে কে মুসলমান নমাজ ছোড় দে। মেরে দোস্তো আজিজো ইসকা কোই তসব্বুর নহীঁ কিয়া যা সকতা কিসি মুসলমান সে কে ও আল্লাহ কে ফরিজে কো ছোড় দে, কিউকি সবসে বড়া রুকন হে নমাজ ইসলাম কা, জিতনা নমাজ মে কমাল হোগা ও পুরে দিন মে ইতনা হি কমাল হোগা, জিতনা নমাজ মে কমাল হোগা ইতনা পুরে দিন মে কমাল হোগা, মন আকামাহা ফকদ আকামাত দীন, জো নমাজ কো দুরুস্ত করকে পড়েগা ও আপনে দীন কো কায়েম কর লেগা। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো পহলি হামারি মশক ইসকি হে কে আপনি নমাজ কে অন্দর কমাল পেদা করেন, আল্লাহ কে রাস্তে মে নিকল কর খুব ইসকি মশক করেন, রুকু সজদা কওমা কায়দা জলসা এক এক আমল কো সবারনে কি কোশিশ করেন, উলামা সাথ মিল জায়ে তো উলামা কো দিখলাও, নহীঁ হে তো জাননে ওয়ালো সে পুছো মেরা রুকু সহি হে কে নহীঁ, মেরা সজদা ঠিক হে কে নহীঁ, সজদে মে এক এক আজম কো উসকি জগাহ পর রখনে কি মশক করো, ইস মশক কে লিয়ে খুরুজ হে, আমাল কি মশক কে লিয়ে নিকলনা হে, আমাল কি মশক কে লিয়ে নিকলনা হে, হম তমাম আপনে আসবাব ওর মশাগিল সে নিকলে ইসলিয়ে হ্যায় তাকে আল্লাহ কে রাস্তে মে নিকল কর এক এক আমল কি আমলি মশক করেন, এক এক ফরিজে কি আমলি মশক করেন। ইসলিয়ে কে মেরে দোস্তো আজিজো নমাজ কে বিগাড়নে ওয়ালো কে লিয়ে বড়ি ওয়াইদে হ্যায় বড়ি ওয়াইদে হ্যায় বড়ি সখত ওয়াইদে হ্যায়। হাদিস মে আতা হে জো রুকু সে উঠনে কে বাদ আপনি কবর কো সিধা না রখে আল্লাহ উসকি নমাজ কে লিয়ে মজা উঠা কর নহীঁ দেখতে। হাদিস মে আতা হে কে জো নমাজ সুকুন কে সাথ না পড়ে উসকি মৌত উস দিন পর নহীঁ হোগি জো দিন আল্লাহ কে নবী লে কর আয়ে হ্যায়। জো নমাজ সুকুন ইতমিনান সে আদা না করে রুকু সিজদা মে জলদি করে উসকি মৌত উস দিন পর নহীঁ হোগি জো দিন আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে কর আয়ে হ্যায়। হামারে কাম কা বুনিয়াদি বুনিয়াদি আমল হ্যায় ইয়ে کہ ہم اللہ کے راستے میں نکل کر کے اپنے مقام پر رہتے ہوئے بھی اپنی نمازوں پر مشق کریں, نمازوں کو صحیح طریقے سے ادا کریں, کیونکہ نماز اگر صحیح ادا ہوگی تو دین کے اندر کمال پیدا ہوگا, اور اگر نماز کو بگاڑیں گے تو دین کا کوئی شعبہ بھی درست نہیں ہوگا. اس لیے میں کہا کرتا ہوں کہ اپنے گناہوں کے اسباب نماز میں تلاش کیا کرو, اپنے گناہوں کے اسباب نماز میں تلاش کیا کرو. جب کوئی گناہ ہو جائے تھوڑا غور کرنا کہ نماز کا کون سا عمل بگڑا ہے جس کی وجہ سے یہ گناہ ہوا ہے. اس لیے میرے دوستو عزیزوں, اپنی نمازوں کے اندر کمال پیدا کرنا ہے, ایک مشق نماز پر یہ کرنی ہے. اللہ کے راستے میں نکل کر لمبی لمبی نمازیں پڑھنے کی عادت ڈالو. میں کیا بتاؤں, افسوس کی بات ہے, کام کرنے والوں کا حال یہ ہے لمبے لمبے بیان کریں گے, لمبے لمبے مشورے کریں گے, لمبے لمبی ملاقاتیں کریں گے, اور نمازیں انتہائی مختصر. جلدی جلدی نماز پڑھو, مشورہ کرنا ہے, جلدی جلدی نماز پڑھو, گشت میں جانا ہے, جلدی جلدی نماز پڑھو, بیان کرنا ہے. یہ اتنا بڑا دھوکہ ہے, یہ استدراج ہے. استدراج کہتے ہیں اس طرح گمراہ ہو جانا کہ گمراہی کا احساس نہ ہو. میری بات دھیان سے سننا میں جو کہہ رہا ہوں, یہ استدراج ہے. استدراج کہ اس محنت میں لگ کر عبادات کی عظمت اور عبادات سے مناسبت پیدا نہ ہونا استدراج ہے. استدراج کہتے ہیں اس طرح گمراہی کے گڑے میں اترنا کہ احساس بھی نہ ہو. جس کو گمراہی کا احساس ہو وہ تو حق پر آ سکتا ہے, جس کو گمراہی کا احساس نہ ہو وہ حق پر کبھی نہیں آ سکتا. ایک مزاج بن گیا, لمبے لمبے بیان, اور تحجد میں کوئی نہیں ہوگا, صحیح کی نماز میں کوئی نہیں ہوگا. دعوت سے تھکنے کا مطلب تو ہے اپنے آپ کو عبادت میں تھکانا. اذا فرغت فانصب و الى ربك فارغب, ان تین الفاظ کا مقصد ہے کہ نبی جی جب آپ دعوت میں اپنے آپ کو تھکا کے فارغ ہو جائیں, جب آپ اپنے آپ کو دعوت میں تھکا کے فارغ ہو جائیں, اب آپ نے اپنے آپ کو تھکائیے, فانصب اپنے آپ کو تھکائیے عبادت میں. حضرت صلی اللہ علیہ وسلم دن بھر کی تھکا دینے والی محنت اور دلوں کو دکھانے والی اذیتیں برداشت کر کے رات کو اتنا لمبا قیام فرماتے ہیں نماز میں کہ عائشہ رضی اللہ عنہ سمجھتی کہ آپ کی سجدے میں وفات ہو گئی, اتنا لمبا سجدہ کرتے ہیں. صحابی نے دیکھ کر کہا کہ آپ بیمار معلوم ہو رہے ہیں چہرے سے, فرمایا کہ ہاں میں نے اس بیماری میں رات تہجد میں لمبی سات سورتیں پڑھی ہیں. مجھے دیکھو معاف کرنا, مجھے ایسا نظر آ رہا ہے کہ اب کام کرنے والوں میں انفرادی عبادات کا شوق و جذبہ کم ہو رہا ہے کہ رات کو لمبے لمبے بیان ہو گئے اور تہجد چھوٹ گئی. کیا کہتے ہیں, ہم تو بڑے کام میں لگے ہوئے ہیں, ہم تو بڑا کام کر رہے ہیں. اس لیے میں اہتمام سے کہہ رہا ہوں کہ دن بھر کی تھکا دینے والی محنت کے ساتھ عبادت ہے. کہ آپ صلی اللہ علیہ وسلم دن بھر کتنی مشقت میں, کتنی تکلیفوں میں, لیکن رات کا قیام, کیونکہ رات کا قیام یہ دن بھر دعوت کے بھاگ دوڑ میں اور دعوت کی بات کو سب سے زیادہ واضح کرنے والا ہے. اشد ہوتا ہوں وقوع مقیلا, اس کا ترجمہ کیا علماء نے کہ رات کا قیام نفس کو سب سے زیادہ کچلنے والا ہے, اور رات کا قیام دن بھر کی عبادت, دن بھر یہ دعوت کی بات کو سب سے زیادہ واضح کرنے والا ہے. ہمارے ساتھیوں کا حال یہ ہے کہ یہ تو بیچارے کتابوں کے مطالعے کرتے ہیں بیان کرنے کے لیے, اگر رات کا قیام ہو اللہ تعالیٰ ایسی باتیں کہلوائیں گے کام کرنے والوں سے, ایسی باتیں کہلوائیں گے جو ان کے لیے بھی نفع بخشوں گی, دوسروں کے لیے بھی نفع بخشوں گی. اللہ خود فرما رہے ہیں کہ نبی جی رات کو قیام کیا کریں کہ نفس کو کچلنے والا ہے, اور دن بھر آپ کی بات کو سب سے زیادہ واضح کرنے والا ہے, کھول دینے والا ہے. اشد وقت اور اقوام مقیلا, کیوں اس کی کیا ضرورت ہے, ان لکا فی النہار سبحا طویلا, کیونکہ آپ کو دن بھر دعوت کے بڑے بڑے کام کرنے ہیں, اور بڑی بھاگ دوڑ کرنی ہے, اور بڑی ملاقاتیں کرنی ہیں. سبحا طویلا کا مطلب یہی ہے کہ آپ کو دن بھر بہت بھاگ دوڑ کرنی ہے, بہت لمبے لمبے بڑے بڑے کام کرنے ہیں. آپ رات کے قیام سے دین کی محنت میں مدد دیجئے, یہ اس کا مطلب ہے. بس مجھے شرم کی بات ہے کہنا, بعض لوگوں میں تو عبادات کو ہلکا سمجھنا پیدا ہو گیا ہے دعوت کی وجہ سے, حالانکہ دعوت کی وجہ سے تو عبادات کی عظمت اور زیادہ ہوتی, اور زیادہ ہوتی. مولانا علی صاحب فرماتے تھے حضرت علیہ کہ اگر عصر کی نماز ظہر کی نماز سے بہتر نہیں ہوئی تو یہ تنزلی پر ہے, ترقی پر نہیں ہے, نیچے گر رہا ہے, اوپر نہیں جا رہا ہے. اگر عصر کی نماز ظہر سے اچھی نہیں ہوئی تو یہ ترقی پر نہیں بلکہ تنزلی پر ہے, نیچے گر رہا ہے. اس لیے میرے دوستو عزیزوں, اس کا خوب خوب اہتمام کرو, ابھی نماز کے اندر کمال پیدا کرو, لمبی لمبی نمازیں پڑھنے کی عادت ڈالو. ایک صحابی نے کہا رکو سے اٹھنے کے بعد, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اب تو احناف کے یہاں تو میں کیا بتاؤں, اس کے کہنے کا معمول ہی ختم ہو گیا. حالانکہ اکثر احناف, علماء احناف کا مذہب یہ ہے کہ قومے میں یہ کلمات کہنے چاہیے. اتنا لمبا قومہ لکھا ہے کہ سنت ہے, اتنا لمبا قومہ کرنا سنت ہے رکو کے بعد کہ جس میں سورہ فاتحہ پڑھی جا سکے, اتنا قوم سنت ہے کہ ان سورہ فاتحہ پوری پڑھی جا سکے. یہ حدیث میں آتا ہے جو رکو سے اٹھنے کے بعد کمر کو سیدھا نہیں رکھتا, اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتا. جب اللہ اسے اس کی معراج میں رخ پھیرے ہوئے ہیں تو کون سا موقع ہے جس میں اللہ اس کی طرف متوجہ ہوں. بڑی کمی ہے اس کی, میں اللہ مجھے معاف فرماوے, بہت کمی ہے اس کی. خوب چیزیں لگ رہے ہیں, خوب چار مہینے لگ رہے ہیں, لیکن نماز کے اندر سکون نہیں ہے. نماز کا بگڑنا سارے دین کا بگڑنا ہے, نماز کا بننا سارے دین کا بننا ہے. حدیث میں بھی ہے, قرآن میں بھی یہی ہے. اس لیے یاد رکھنا, ابن عباس رضی اللہ مسعود رضی اللہ تعالیٰ عنہما دونوں فرماتے ہیں کہ جس کی نماز اس کو منکر سے نہیں روکتی, اس کی نماز اس کو اللہ سے دور کرتی رہتی ہے. بس اپنی نمازوں کے اندر اطمینان سکون پیدا کرو, نماز کے اندر کمال پیدا کرو, اس محنت کے ذریعے نماز سے مناسبت پیدا کرو. لمبی لمبی نمازیں پڑھا کرو, لمبی لمبی نمازیں, لمبی لمبی نمازیں پڑھا کرو. حضرت صلی اللہ علیہ وسلم جایا کرتے تھے عشاء کے بعد انصار کے پاس, اور دیر تک کھڑے کھڑے آپ ان سے ہجرت سے پہلے کے واقعات ان کو سنایا کرتے تھے کہ ہم پر کیا گزری, او قریش نے ہمیں کس طرح ستایا. یہ ساری باتیں مطلب شکایت کی نہیں ہوتی تھی, بلکہ یہ ساری باتیں سے ہوتی تھی تاکہ انصار کے اندر دعوت کی عظمت اور دین کی اہمیت پیدا ہو کہ کن تکلیفوں کے ساتھ ہم تمہارے پاس آئے ہیں دین لے کر. اس طرح حضرت صلی اللہ علیہ وسلم رات دیر تک کھڑے ہو کے باتیں کرتے تھے. ایک مرتبہ آپ کو جانے میں دیر ہو گئی, انصار نے کہا کہ یا رسول اللہ آج آپ نے جانے میں دیر کیوں کی ہے, آپ وقت پر کیوں نہیں آئے. آپ نے فرمایا کہ میرا آج کا قرآن پڑھنے کا معمول باقی تھا, میرا دل نے چاہا کہ میں اس کو پورا کیے بغیر تمہارے پاس آؤں. یہ خود آپ صلی اللہ علیہ وسلم کا قول ہے. ایک صحابی نے اجازت مانگی آپ کے پاس حاضر ہونے کی, آپ اجازت نہیں دی, کیونکہ آپ صلی اللہ علیہ وسلم اس وقت اپنا اس وقت کا حفظ اور آپ کے جو پڑھنے کا معمول تھا آپ اس کو پورا فرما رہے تھے. اجازت نہیں دی آپ نے صحابی کو اندر آنے کی کہ آپ عبادت میں مشغول تھے. یہ میرے دوستو عزیزو, دعوت اور عبادت دونوں کو اہمیت کے ساتھ برابر جمع کرنا ہے. میں محترم دوست بزرگ بانند بھائی, ایک تو ہلو جی ایمان, نجر ایمان بنائے بر جمعی دعوت والا محنت, یقین بنائے بر جمعی دعوت والا محنت. دیتیو جی نشو جب ہے جو فرائض دیگے دعوت دی, اللہ تعالی فرض حکم دیگے مانوش کے دعوت دیوا, اور نیجے اللہ راستہ بیر ہے اللہ تعالی فرض حکمر اوپر نیجے کے اٹھانو. سب فرض حکمر مدد سب سے گروتوپورن سب سے بڑ جو فرض حکم سیٹا ہل نماز. یہ جن میرے محترم دوست بزرگ, اللہ راستہ بیر ہار زمانہ یہ نماز کے ٹھیک کرتے ہوئے, نجر نماز کے سندر تک سندر بنائیتے ہوئے. میرے محترم دوست بزرگ بولیں جی بھائی, এ কথা বলা বড় লজ্জা লাগে যে নামাজ ছাড়ব না, কোন মুসলমান এ কথা বলে নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না এ কথা বলার তো অবকাশ নেই কোন মুসলমানের জন্য. মুসলমান নামাজ ছাড়ে কিভাবে? সাহাবাদের জমানায় কেউ নামাজ ছাড়নে বলা ছিল না, মুসলমান কখনোই নামাজ ছাড়তে পারে না। আবার নামাজ ছাড়বো না এই কথাটার কি অর্থ হইতে পারে? বরং সে তো সবসময় নামাজ পড়নে বাধা হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আল্লাহ রাস্তায় বের হওয়ার জমানায় মানুষকে মুসলমানদেরকে নামাজের জন্য তৈরি করি, যে সব প্রত্যেকেই নামাজ পড়নে বলা হয়ে যায়, তাদেরকে মসজিদের মধ্যে দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আসি, নামাজের জন্য ফরায়েজের দিকে দাওয়াত দেই। আল্লাহ তাআলার এক ফরজ হুকুম এবং সবচেয়ে বড় হুকুম বলে যে নামাজ ঠিক করলো, যার নামাজ ঠিক হয়ে গেল তার দিনের সব বিষয়গুলো ঠিক হয়ে গেল, আর যার নামাজ নষ্ট হয়ে গেল তার সব দিনের সব বিষয়ই নষ্ট হয়ে গেল। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে মানে আকামাহা আকামাত দিন, যে নামাজকে ঠিক করে নিল, নামাজকে কায়েম করল, নামাজ ঠিক করল, বলে যে সে যেন তার সম্পূর্ণ দিনকে ঠিক করে নিল। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই নামাজ নষ্ট হয়ে যাওয়া এটা তো সব দিনকে নষ্ট করে, দিনের সব বিষয়গুলোকে নষ্ট করে দেবে আমার। এই জন্য নামাজ সবচেয়ে বড় জিনিস, নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং নামাজের দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহর রাস্তায় খুরুজের জমানায়, আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানায় নিজের নামাজকে সুন্দর করতে হবে, নিজের আমালকে সুন্দর করতে হবে। এই জন্য বলেন যে ভাই নামাজের কমা জলসা, নামাজে দাঁড়ানো, নামাজে রুকু করা, সেজদা করা, আর বলে যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, দুই সেজদার মাঝখানে বসা, বলে যে এই সব কিছু আমাকে ঠিক করতে হবে, শিখতে হবে। যদি সঙ্গে কোনো আলেম থাকে তো এই আলেমের কাছ থেকে নিজের নামাজ দেখায় আর নিজের নামাজটাকে ঠিক করে নেই। আর যদি এরকম ভাবে কোনো জাননেওয়ালা থাকে তো তার কাছ থেকে নামাজের এই সমস্ত বিষয়গুলা ঠিক করে নিয়ে আমি নামাজকে সুন্দর করি, আমার নামাজের মধ্যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হবে। কারণ বলেন যে মানে যে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, আল্লাহ তাআলা ওই রকম নামাজের দিকে ভ্রুক্ষেপই করেন না, ওই রকম নামাজের দিকে তাকাইয়াও দেখেন না। এই জন্য নামাজ থেকে যখন আমি রুকুতে যাব তো এরপরে আমি সোজা হইয়া নামাজ রুকু থেকে সোজা হইয়া দাঁড়াব, এমনি ভাবে যখন সিজদায় যাব দুই সিজদার মাঝখানে আমি সোজা হইয়া বসব, ইতমিনানের সঙ্গে বসব। পরে বলেন যে ভাই সাহাবি কি বলতেছেন, বলেন যে তুমি যদি এইরকম নামাজ যে নামাজের মধ্যে রুকু থেকে তুমি সোজা হইয়া দাঁড়াও না এবং দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসো না, এরকম তাড়াহুড়া করে নামাজ পড়তেছ, এরকম নামাজের উপরে যদি তোমার মৌত হয়ে যায় তো তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে তোমার মৌত হবে না, তোমার মৌত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপরে হইল না। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে আমার নামাজকে আমি আল্লাহর রাস্তায় বের হয়ে ঠিক করি, লম্বা লম্বা নামাজ পড়ি, নামাজের মশক করি। মেরে মহতরম দোস্তা উনি বলেন যে আজ এরকম আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা দাওয়াতের মেহনত মধ্যে লাগে নামাজকে হালকা করে ফেলছি, ইবাদতকে হালকা মনে করতেছি, আমরা বলতেছি তাড়াতাড়ি নামাজ পড়ো, মশওয়ারা করতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়ো, গাছতে যেতে হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ নামাজ তাড়াতাড়ি পড়ার জিনিস নয়, বলে যে বয়ান করতে হবে, তো এই জন্য নামাজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তেছে, যে তাড়াতাড়ি নামাজ শেষ করতেছে, বয়ান করতে হবে। তো বয়ানটা এখন আসল জায়গায় এসে গেছে, গাছটার মশওয়ারা আমরা আমাদের আসল জায়গায় এসে গেছে, অথচ আসল জিনিস ছিল যে নামাজ আমার সুন্দর হয়ে যেত এই মেহনতের দ্বারা, দাওয়াতের মেহনতের দ্বারা, আল্লাহ তাআলার ইবাদত সুন্দর হয়ে যেত, আল্লাহ তাআলার ফরজ হুকুম আমার সুন্দর হয়ে যেত, এটা উদ্দেশ্য ছিল। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের এত মেহনত করতেন, এত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা দিন মেহনত করতেন, তারপরও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে কি বলতেছেন, বলে যে আপনি রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন, বলে যে এই নামাজের দ্বারা আপনার যত কষ্ট আছে, মানে বলে যে আসাদ দুয়াত আওয়াক ওয়া মুকিলা, এটার অর্থ হইল এই যে এটা নফসকে সবচেয়ে বেশি মারবে, আর হইল দিনভর যে আপনি দাওয়াত দিবেন তো আপনার এই দাওয়াত এরকম ভাবে হৃদয় স্পর্শী হবে, দিলের মধ্যে গাঁজবে, এরকম দাওয়াত আপনার হবে, আপনার কথাবার্তা এরকম হবে। এটা কিসের দ্বারা হবে? বলে ওই রাত্রের নামাজের দ্বারা হবে। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলতেছেন, বলে যে আপনি দিনভর যখন যেহেতু দিনভর আপনি দাওয়াত দিবেন যে ইন্নালা কাফিন নাহারি সাবহান তাবিলা, আপনার জন্য দিনভর দাওয়াতের মেহনত করতে হবে, অনেক লম্বা চড়া অনেক মেহনত করতে হবে, দৌড় ভাগ করতে হবে, এটাই এটার এই আয়াতের উদ্দেশ্য। তো কাজেই আপনি রাত্রেবেলার নামাজকে এইটাকে আপনি করেন যাতে দিনভর আপনার এই মেহনতের মধ্যে শক্তি পৌঁছে। উনি বলেন যে ভাই আজ তো বয়ান করার জন্য দাওয়াত দিবার জন্য আমরা কিতাব মোতালা করি, বেশি বেশি কিতাব পড়ি যাতে কি বয়ান করব, কিতাব পড়ে পড়ে বয়ান করব। না মেরে মহতরম দোস্তা বুজুর্গ, উনি বলেন যে যখন রাত্রের কেয়াম তাহাজ্জুদের নামাজ বলে যে এটার এতেমাম করব, তো বলে যে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আমার মুখ দিয়া এমন দাওয়াতের কথা বাইর করবেন যেটা আমার জন্য উপকারী হবে এবং যারা শুনবে তাদের জন্য উপকারী হবে, কারণ ওই রাত্রের নামাজের দ্বারা। উনি বলেন যে ভাই আজকাল এরকম আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা দাওয়াতের মেহনত করতে করতে আল্লাহ তাআলার ফরজ হুকুম, আল্লাহ তাআলার যে ইবাদত, এই সমস্ত জিনিসের মধ্যে এগুলির গুরুত্ব আমাদের মধ্যে থেকে কমে দিতেছে, ওইটাকেই আমরা যেন প্রাধান্য দিতেছি, দাওয়াত দাও দাওয়াত দাও। তাহলে এই দাওয়াতের দ্বারা উদ্দেশ্যটা কি, যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো আমাদের হাসিল হইতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি যে দিনভর একেবারে ক্লান্তি এসে যায় এরকম মেহনত, ক্লান্তকর মেহনত আপনি দিনভর দাওয়াতের করেন, তো যখন আপনি এই দিনভর ক্লান্তিকর মেহনত থেকে অবসর হয়ে যান তো এখন আপনি ইবাদতের মধ্যে নিজেকে ঠকান এবং নিজেকে ক্লান্ত করেন। পয়দা ফরগ তফানসব ওয়াইদা রব্বিকা ফারগব। তো মেরে মহতরম দোস্ত, একদিকে যেমন দাওয়াতের ময়দানে অক্লান্ত মেহনত করতেছে আর একেবারে এর মধ্যে ক্লান্ত হয়ে পড়তেছে, ঠিক এমনি ভাবে সঙ্গে সঙ্গে আল্লাহ দিকে আল্লাহ আল্লাহর জন্য যে নামাজ পড়া তোমার যে ওই নামাজের মধ্যে নিজেকে ঠকাইতেছে, নিজেকে ক্লান্ত করতেছে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অসুস্থ মনে হয়, তো হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হ্যাঁ অসুস্থ অবশ্যই, তো এই অসুস্থতা থাকা সত্ত্বেও আমি রাত্রের নামাজে যে সাতটা বড় বড় সূরা পড়ছি। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নামাজে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা নামাজের ইহতেমাম করতেন, তো নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইতেন, মানে যে নামাজকে সুন্দর করল না তো তার দিনে সব জিনিসই অসুন্দর হয়ে গেল, দিনে সব জিনিস সুন্দর হবে নামাজ সুন্দর হওয়ার দ্বারা। নামাজের মধ্যে আমাকে ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করতে হবে, তাড়াহুড়া করা চলবে না, সুকুনের সঙ্গে নামাজ আদায় করতে হবে, নামাজের প্রত্যেকটা বিষয়কে আমাকে সুন্দর করতে হবে, রুকু সিজদা বলে যে থেকে উঠা বসা বলে যে এটাকে ইতমিনানের সঙ্গে করতে হবে। উনি বলেন যে একজন সাহাবি বলে যে উনি নামাজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামাজ পড়তেছেন, আবার যে রুকু থেকে দাঁড়ায় এই দোয়া পড়লেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বলে যে এই দোয়া পড়লেন। উনি বলেন যে ভাই যদিও হানফি মাযহাব অনুসারে বলে যে ফরজের মধ্যে দোয়া পড়া নাই, কিন্তু মেরে মহতরম দোস্তা বুজুর্গ তারপরেও বলে যে ভাই অনেকের কল এরকম আছে বলে ভাই এটা পড়া চাই, এবং বলেন যে এরকমও কল আছে বলে যে রুকু থেকে দাঁড়ায়া যে পড়া, রুকু থেকে দাঁড়ায়া এই পরিমাণ দেরি করা যে যার মধ্যে সুরায়ে ফাতিহা পড়া যায়, সুরায়ে ফাতিহা পড়ে শেষ করা যায়, এত পরিমাণ রুকু থেকে উঠা দাঁড়ানো, এত পরিমাণ সময় দাঁড়ানো। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে নামাজের মধ্যে ইতমিনানই খতম হয়ে গেছে, নামাজের মধ্যে তাড়াহুড়া, আর নামাজের মধ্যে নামাজকে অসম্পূর্ণভাবে কোন রকম নামাজ পড়তেছি। এই জন্য বলেন যে ভাই নামাজকে সুন্দর করা এই মেহনতের মধ্যে একটা জিনিস, আল্লাহর রাস্তায় যখন বেরিয়ে দিছি তো লম্বা লম্বা সেজদা করি এবং লম্বা লম্বা যে নামাজ পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা করতেন, আমি তো মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় তার রূহ কবজ হয়ে গেছে এত লম্বা সেজদা। সেজদা মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহর রাস্তায় বের হ্যাঁ এই ফরাইজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নিজের আমলকে নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানানো এবং এটার মস্ক করা, এইটা আমাদের এই মেহনতের মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য। জিস তরহ ঈমান কা সিখনা ফর্জ হে আর নামাজ কা সহি আদা করনা ফর্জ হে, ইসি তরহ খুদা কি কসম ইলম আর নামাজ কি ফরজিয়ত মে কোই ফরক নাহি হে। ইলম ভি বড়া ফরিজা হে, ইলম বড়া ফরিজা হে, হর মুসলমান মর্দ ঔরত কে জিম্মে ইসকা হাসিল করনা ফর্জ আইন হে। লেকিন মেরে দোস্তো আজিজো, আল্লাহ তাআলা কে ইয়াহ আমল কি কবুলিয়ত কে লিয়ে ইলম ভি শর্ত হে, জিস তরহ ইখলাস শর্ত হে কি হর আমল ইলম কে মুতাবিক হো। হাদিস মে আতা হে ইলম দো কিসম কা হে, জুবান কা আর দিল কা। জুবান কা ইলম ইয়ে তো ইনসান কে লিয়ে মুসিবত বনেগা, দিল কা ইলম নফা দেগা। আল্লাহ কে রাস্তে মে নিকলনে কা মকসদ হে আপনে ইলম কে অন্দর কমাল পেদা করনা, ইলম কি হকীকত কা হাসিল করনা। আল্লাহ কে রাস্তে মে নিকল কর আপনে ইলম কে অন্দর কমাল পেদা করনা হে। কি হাদিস মে আতা হে ইলম দো কিসম কা হে, জুবান কা আর দিল কা। দিল কা ইলম ইয়ে হে কি আল্লাহ কা খশিয়া আর খৌফ দিল কে অন্দর পেদা হো, ইহি ইলম নাফে হে। ইলম ফর দো কিসম কা হে, ফজাইল কা ইলম আর মাসাইল কা ইলম। ফজাইল কা ইলম মুকদ্দম হে মাসাইল কা ইলম পর, তাকে আমল কি রগবত পেদা হো, মাসাইল কা ইলম কে বগৈর আমল কবুল নাহি হোগা। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো, দোনো কা সমঝনা চাহিয়ে কি দোনো কে হাসিল করনে কা ক্যা তরিকা হে। সবসে আহম ইলম ফজাইল কা ইলম হে। দেখো ইস কাম মে তালিম কা মকসদ হে আল্লাহ কে ওয়াদো কে ইয়াকিন কো তাজা করনা, ইয়ে তালিম কা মকসদ হে আল্লাহ কে ওয়াদো কে ইয়াকিন কো তাজা করনা। তালিম হালকো মে জম কর বেঠো ওই ইস ইয়াকিন কে সাথ কে ইয়ে আল্লাহ আল্লাহ কে রাসূল কে ওয়াদে হে জো ইয়াকিন ওয়ালো কে লিয়ে পুরে হোঙ্গে। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনে সাহাবা সে ওয়াদে ফরমাতে, মুনাফিকিন কে ওয়াদে সুনতে, মুনাফিকিন কেতে থে সারে ওয়াদে ধোকা হে কুছ নাহি হোগা। ইমাম আলী কেতে থে সারে ওয়াদে হক হে, হাযা মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদুহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। ঈমান ওয়ালা কে লিয়ে ওয়াদে পুরে হোতে থে কি ও ইয়াকিন করতে থে, আর মুনাফিকিন কে লিয়ে ওয়াদে পুরে নি হোতে থে কি ও শক করতে থে। মুনাফিকিন ওয়াদে সুনকর হালাত কো দেখতে থে, ঈমান ওয়ালে ওয়াদে সুনকর হুকুম কো দেখতে থে। হামারি তালিম কা মকসদ হে আল্লাহ কে ওয়াদো কে ইয়াকিন কি তাসদীদ, উসকো তাজা করনা। ইসলিয়ে মেরে দোস্তো যারা আচ্ছি তরহ সমঝ লেনা কি তালিম সুবহ শাম ইস মকসদ সে হোগি কি সুবহ কি তালিম কে বাদ হম গয়ে বাজার আর আসবাব কে মাহল মে গয়ে, ওয়াহাঁ ইসমে মে আয়া কি আসবাব সে পলতে হ্যায় নাহি, ফির তালিম ঘর কো মে আকর বেঠো আর ইস ইয়াকিন ইস ফাসিদ ইয়াকিন কো তালিম ঘর কে জরিয়ে দিলো সে নিকালো কি আসবাব সে নাহি বলতে আল্লাহ পালতে হ্যায় আর আমল পর পালতে হ্যায়। ইস ইয়াকিন কি তাসদীদ কে লিয়ে আর ইস গন্দগি কো আসবাব কে ইয়াকিন সে পলনে গন্দগি কো দিলো সে নিকালনে কে লিয়ে তালিম কে হালকে সুবহ শাম হ্যায়। এক তালিম মসজিদ কি সুবহ, এক শাম কো, এক শাম ঘর কি তালিম, ইয়ে দো তালিম ইসলিয়ে হ্যায় মসজিদ কি আর ঘর কি, তাকে দরমিয়ান কা জো ওয়াক্ত গুজরা হ্যায় আসবাব মে আর শকলো মে উনকা ইয়াকিন দিলো সে নিকালনে কে লিয়ে, ফির আপনে ইয়াকিন কো তাজা করো তালিম কে হালকা মে বেঠ কর। তালিম কা আসল মকসদ ইয়ে থা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনে সাহাবা কো আল্লাহ কে ওয়াদে সুনায়া করতে থে, ওহী ওয়াদে হ্যায় ওহী আমাল হ্যায় ওহী আল্লাহ হ্যায় ওহী উম্মত হ্যায়, সিরফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরমিয়ান মে নাহি হ্যায়, বরনা আজ ভি উম্মত কে সাথ ও সব কুছ হোনে ওয়ালা বলকি ইসসে জ্যাদা হোনে ওয়ালা হ্যায় জো সাহাবা কে সাথ হুয়া হ্যায়। গায়বে নুসরত ইস উম্মত কি সাহাবা সে জ্যাদা হোনি হ্যায়। দেখিয়ে মেরে দোস্তো আজিজো, তালিম ঘরকো মে বেঠ কর আপনে ইয়াকিন কো তাজা নাহি করতে, আসল তালিম কা মকসদ ইয়ে হ্যায় কি তালিম ঘরকো মে বেঠ কর আপনে ইয়াকিন কো তাজা করো, তালিম ঘরকো ঈমান কি তাসদীদ কে লিয়ে হ্যায়। আল্লাহ কে রাস্তে মে নিকল কর দো ওয়াক্ত তালিম হোগি সুবহ আর শাম, তালিম মে ফজাইল আমাল ফজাইল সাদাকাত কে সাথ মুনতাকাব আহাদীস কি তালিম কা খুব ইহতমাম করো। ইসকা আসল বুনিয়াদি মকসদ হে উম্মত কো ইন ছয় সিফাত কি তালিম দেনা, ইসকি আহমিয়ত বতলানা। হযরত ইস মকসদ কে লিয়ে ইয়ে চিজবাত জমা কি হ্যায়, ফজাইল কে সাথ সাথ মুনতাকাব আহাদীস কি তালিম কা হর এক ইন্তজাম কর, হর এক ইহতমাম করে, হর এক ইহতমাম করে। ইজতেমাঈ তালিম কি দোনো কিতাবে হ্যায়, ফজাইল আমাল আর ফজাইল সাদাকাত আর মুনতাকাব আহাদীস। হায়াতুস সাহাবা ইনফরাদি মুতালে মে খুব রাখা করো, ইসসে হামারা দাঈয়ানা মিজাজ বনেগা। জব পুছা গিয়া মানে সাহেব রাদিয়াল্লাহু আনহু সে কি আপ কিউ নাহি তাবলীগ কো উসুল জমা করতে থে তাকে আপকে বাদ কাম সহি উসুল পর কায়েম রহে। হযরত ফরমায়া নমুনা মে নাহি হুঁ, নমুনা সাহাবা হ্যায়, ইসসে হায়াতুস সাহাবা লিখি হ্যায়। جتنی شب گزاریاں ہیں بنگلہ دیش میں نہیں ساری دنیا میں, ہر شب گزاری میں حیات صحابہ کی اجتماعی تعلیم کا اہتمام کیا جائے, بشرطیہ کہ سال لگایا ہوا عالم ہو. جتنی پوری دنیا میں شب گزاری ہو رہی ہیں ہر شب گزاری میں حیات صحابہ کی تعلیم کا اہتمام کیا جائے, بشرطیہ کہ سال لگایا ہوا عالم ہو. حیات صحابہ کے پڑھنے سے, بار بار پڑھنے سے کام کے اصول معلوم ہوں گے, داعیانہ مزاج بنے گا. میرے دوستو عزیزو, واقعی حیات الصحابہ ایسی کتاب ہے, اگر کام کرنے والے اپنے آپ کو اس کا پابند کر لیں تو وہ تمام داعیانہ صفات کام کرنے والے کے اندر پیدا ہوں گی جو محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ چاہتے تھے. حیات صحابہ کا مطلب یہی ہے کہ اس کام کو صحابہ کے مزاج پر آ کر کرنا. اگر یہ نہیں پڑھو گے, تاجر تاجر مزاج سے کام کرے گا, حاکم حاکمان حاکمان مزاج سے اس کام کو کرے گا. اس کام کے کرنے میں ہمیں مزاج نبوت چاہیے, اور مزاج نبوت صحابہ کے طریقے سے ملے گا, کیونکہ صحابہ کرام آپ صلی اللہ علیہ وسلم کے اشاروں کو بھی سمجھنے والے تھے اور آپ کی مزاج کے مطابق چلنے والے تھے. اس لیے فرمایا کہ میرے صحابہ ستارے کی طرح ہیں, جس کی اطلاع کرو گے ہدایت پا جاؤ گے. اہتمام سے آپ سب سے کہہ رہا, حیات الصحابہ اہتمام سے پڑھا کرو, اور شب گزاریوں میں اجتماعی تعلیم میں حیات الصحابہ اہتمام سے شب گزاریوں میں پڑھی جائے. البتہ فضائل اعمال, فضائل صدقات اور منتخب احادیث, یہ کتابیں تو ہر مسجد میں ہر گھر میں اجتماعی تعلیم میں اہتمام سے ان کو پڑھا جائے. کم سے کم, کم سے کم گھروں کے اندر آدھا گھنٹہ تعلیم اہتمام سے ہونی چاہیے. تعلیم باوضو بیٹھو, ایک نہ لگاؤ, ادب کے ساتھ. یقین سننے کی شرط یقین ہے, اگر یقین ہے تو سننے کا فائدہ ہے, اگر یقین نہیں ہے تو کوئی فائدہ نہیں ہے. اس یقین کے ساتھ کہ بات حق ہے اور اللہ رب العزت ہمارے ساتھ یہ کرنے والے ہیں. تعلیم کا مقصد ہے عمل کے وقت اس فضیلت کو یاد رکھنا, کیونکہ اگر اعمال کر رہے ہیں اور احتساب نہیں ہے تو اجر نہیں ملے گا, یہ لکھا ہے علماء نے, اور یہی آیا ہے حدیث میں, لا عمل من لا نیت له ولا اجر من لا حسبت له. جس کی نیت نہیں اس کا کوئی عمل نہیں, اور جس میں اجر کی امید نہیں اس کے لیے کوئی اجر نہیں. اس طرح ہمیں تعلیم کا اہتمام, اس طرح میں نے عرض کیا تعلیم کے ساتھ, دیکھو کیسا چلوں تعلیم کے ساتھ تعلیم گشت, یہ بھی صحابہ کا طریقہ ہے. صرف جماعت سے نکل کر نہیں, میری بات اچھی طرح سمجھ لینا, خوب بعد میں نہ کہنا یہ بات سمجھ میں نہیں آئی, خوب سمجھ لینا. مقام پر رہتے ہوئے بھی تعلیمی گشت کرنا صحابہ کرام کا طریقہ ہے. میں شروع میں کر چکا کہ ہمارا سارا کام صحابہ کے کام کے مطابق ہے, ہمارا اپنا کوئی طریقہ نہیں ہے. مدینہ منورہ میں تعلیم کا حلقہ ہوتا تھا, اور سارے محدثین کے امام ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ وہ مدینہ کے بازار میں تعلیم کے دوران گشت کر رہے تھے. شیخ الحدیث امیر المؤمنین فی الحدیث کا لقب ہے حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ کے لیے. تعلیم مسجد میں ہو رہی تھی اور ابو ہریرہ رضی اللہ تعالیٰ بازار میں تھے, اور کہہ رہے تھے بازار والوں سے, اللہ کے نبی کی میراث تقسیم ہو رہی ہے مسجد میں, تم بازار میں کیا کر رہے ہو؟ لوگوں کو اٹھا کے مسجد میں بھیجا, پھر انتظار کیا, لوگ واپس آ گئے, دوبارہ بھیجا, دوبارہ بھیجا, یہ بتانے کے لیے کہ اصل میراث وہ ہے جو مسجد میں تقسیم ہو رہی ہے. خوب سمجھ لینا کہ مقام پر رہتے ہوئے بھی تعلیمی گشت ہے. اب اچھی طرح سمجھ لو, ایک تعلیم ہے جس میں مسیح کی جماعت سب بیٹھے شرکت کرے. جو لوگ تعلیم میں بیٹھ گئے بیٹھ گئے, جو جا رہے ہیں ان سے کہو کہ آپ دس تعلیم نشر کے بہتر ہوتا, آپ جا رہے ہیں تو باہر سے لوگوں کو تعلیم حلقہ میں بھیج دیں, ان سے ہی دعوت دلواؤ جو عمل میں نہیں بیٹھ رہے ہیں. ان کا دعوت دینا خود ان کے اندر اس عمل کی رغبت پیدا کر دے گا. ان سے دعوت دلواؤ جو تعلیم میں نہیں بیٹھ رہے جا رہے ہیں, کہ آپ دکان سے جا رہے ہوں گے گاہکوں کو یہاں بھیج دیں, آپ دفتر سے جا رہے ہوں گے ملنے والوں کو یہاں بھیج دیں, آپ گھر سے جا رہے ہوں گے راستے میں جمع اس کو یہاں بھیج دیں. اس طرح تعلیمی گشت مقام پر بھی ہے, اس طرح تعلیمی گشت اللہ کے راستے میں نکل کر ہے. ہمیں اللہ کے راستے میں نکل کر بھی دو وقت تعلیم کرنی ہے, صبح شام, ایک وقت فضائل اعمال سے اور فضائل صدقات سے, ایک وقت منتخب احادیث سے. دونوں کتابوں سے تعلیم کا اہتمام کرنا ہے. اللہ کے راستے میں نکل کر بھی اپنے مقام پر رہتے ہوئے. ایک دوسرا کام یہ ہے, دوسرا ہے وہ ڈھائی گھنٹے کی ملاقاتیں. اس دوران مسجد کے اندر ایمان کے حلقے اور تعلیم کے حلقے لگے رہیں, لوگوں سے ملاقاتیں کر کے. میں عرض کر چکا اس کو کہ مسجد کے ماحول میں بھیجیں کہ بھائی مسجد عمل ہو رہا ہے, آپ تشریف لے جائیں. اس طرح سے ہمیں انشاءاللہ تعلیم کو صحیح رخ پر لانا ہے. پوچھا گیا مولانا صاحب والے سے, بلکہ بڑے صحیح میں نے پوچھا بھوپال والوں نے کہ حضرت تعلیم کتنی دیر ہونی چاہیے. حضرت فرمایا ڈیڑھ گھنٹہ تو ہونی چاہیے. پھر پوچھا تھوڑی دیر کے بعد, حضرت تعلیم کتنی دیر ہونی چاہیے. حضرت نے فرمایا کہ تو راؤ ڈیڑھ گھنٹہ تو ہونی چاہیے. صحیح میں کہنے لگے حضرت میں جماعت میں بغیر نہیں پوچھ رہا, میں تو مقام کی پوچھ رہا ہوں. حضرت نے فرمایا مقام کی بتلا رہا ہوں. میں مقام کی بتلا رہا ہوں, اللہ کے راستے میں نکل کر تو نکلے ہی اسی لیے ہیں, وہاں تو کوئی کام ہے ہی نہیں سوائے اس کے. وہاں تو ڈھائی گھنٹے دو ڈھائی گھنٹے جم کر تعلیم ہوگی. ایک ایک حدیث کو تین تین بار پڑھنا یہ حدیث کے پڑھنے کا سنت طریقہ ہے. کہ سننے والے بات کو سمجھ لیں, یہی طریقہ سنت ہے. حدیث میں آتا ہے کان اذا تکلم بکلمۃ عادہ ثلاثا حتى يعقل عنه, کہ آپ ایک بات کتنی مرتبہ دہراتے حتیٰ کہ آپ کی بات کو اچھی طرح سمجھ لیا جاتا. اس طرح ہمیں تعلیم کا اہتمام اس طرح کرنا ہے. آدھے گھنٹہ تو کم سے کم تعلیم ہونی چاہیے, اور اس کو تھوڑا تھوڑا بڑھاتے رہو تاکہ عمل تو عمل کی طرح ہے. یہ نہیں بیٹھے پانچ منٹ میں دو حدیثیں پڑھی تعلیم ہو گئی. نہیں, یہ تعلیم کا حلقہ تو آپ صلی اللہ علیہ وسلم کی مجلس ہے. آپ کی مجلس میں صحابہ کو اللہ کے وعدے سناتے رہتے تھے, اور صحابہ ان وعدوں کے یقین پر عمل کرتے تھے, اللہ ان کے لیے وعدے پورے فرماتے تھے. اس طرح میرے دوستو عزیزو, تعلیم میں جم کر بیٹھو. یہ میں نے عرض کیا کہ فضائل کا علم ہے. ایک مسائل کا علم ہے. مسائل کا علم علماء سے معلوم کرو, اور علماء کی زیارت کو عبادت یقین کرو. اللہ کا بہت بڑا فضل ہے آپ کے ساتھ کہ مدارس ہیں, علماء ہیں. علماء سے محبت کرو. علماء سے محبت کرنا علم سے محبت کرنا ہے. علماء سے نفرت کرنا علم سے نفرت کرنا ہے. اور علم سے نفرت کرنا اور نماز سے نفرت کرنا برابر ہے. علم سے نفرت کرنا حرام ہے, جس سے نماز سے نفرت کرنا حرام ہے. کسی بھی فریضے سے نفرت کرنا یہ فسق ہے, کفر ہے. کسی فریضے کو ہلکا سمجھنا کفر ہے. اس لیے میرے دوستو عزیزو, علماء کی عظمت اور علماء کا احترام اور ان کی مجلسوں کو اپنی ضرورت سمجھنا, اور قدم قدم پر علماء سے پوچھ پوچھ کر چلنا, اس کا پورا, کیونکہ کام کا مقصد ہے جو کچھ محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے اس سب کا عملی طور پر زندہ ہونا, یہ کام کا مقصد ہے. احیاء جميع ما جاء به النبي صلی اللہ علیہ وسلم. صرف نقل حرکت نہیں ہے, نقل حرکت پورے دین کے احیاء کے لیے ہے. اس لیے میں عرض کر رہا کہ امت کا علماء سے رابطہ اور ان سے تعلق انتہائی ضروری ہے, کیونکہ نقل حرکت کا مقصد ہے علم اور ذکر کو زندہ کرنا. جہالت اور غفلت کے ساتھ نہیں ہے نقل حرکت. بہت میں اہتمام سے کہہ رہا کہ علماء کی زیارت سے عبادت یقین کرو. ہوا کے راستے میں نکلے ہوئے ہیں تو علماء کی خدمت میں جائیں ان سے استفادے کی نیت سے, اور اگر اپنے مقام پر ہیں تو علم اور علماء سے تعلق رکھیں. اپنے اور اپنے بچوں کو دینی مدارس میں ہی داخل کریں. میں کیا عرض کروں, اتنی بڑی جہالت ہے جس میں امت پڑی ہوئی ہے. وہ سمجھتے ہیں ہر چیز کا نام علم ہے, حالانکہ علم صرف ہے جو اللہ سے جاتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. یہ کہتے ہیں سائنس کا علم ہے, یہ کہتے ہیں ڈاکٹر کا علم ہے, یہ انجینئرنگ کا علم ہے. نہیں, علم صرف وہ ہے جو اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقوں پر. دنیا کے فنون کو علم کہنا جہالت ہے. اور ان فنون کو حاصل کرنے کے لیے علم کی حدیثوں کو استعمال کرنا گمراہی ہے. امت اس جہالت میں پڑ چکی ہے, اس مقاصد میں پڑ چکی ہے کہ اس نے علم سے متعلق احادیث کو دنیا کے فنون کے لیے استعمال کرنا شروع کر دیا. میرے دوست بھائیوں, خوب اچھی طرح سمجھ لو, علم صرف جو اللہ چاہتے ہیں ہم سے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. یہ علم علماء کی صحبت سے حاصل ہوگا. اس لیے مدارس دین کے قلعے ہیں جہاں دین کی حفاظت ہے, علم علم الہی کا حاصل کرنا فرض عین ہے, فرض عین, فرض کفایہ بھی نہیں ہے, فرض عین ہے. اس لیے میں عرض کر رہا کہ علماء کی خدمت میں حاضری دو اور علماء کی مجلس کو اپنے لیے اپنی ضرورت سمجھو اور ان کی زیارت کو اپنے لیے عبادت یقین کرو. اس طرح ہمیں اپنی پوری زندگی کے ہر شعبے کو, معاملات کو, معاشرے کو, عبادات کو, ہر چیز کو علم پر لانا ہے. جو عمل خلاف علم ہے وہ بھی اللہ کے یہاں قبول نہیں ہوگا. ہر عمل کو علم پر لاؤ. علم عمل کا امام ہے, علم عمل کا امام ہے. ہر عمل کو علم کا مزاحیت کرو. اس طرح ہمیں علماء کی زیارت اور ہمارے اندر سے علم کی رغبت ہونی چاہیے, ہماری اندر سے علم کی رغبت ہونی چاہیے اور علماء کی محبت دلوں کے اندر اترنی چاہیے. اللہ مجھے معاف فرمائے, بعض مرتبہ کام کرنے والوں میں اتحاد ہو جاتی ہے کہ یہ تو کام کے معارض ہیں, ان سے کیا ملنا. میں تو کہا کرتا ہوں کہ جو علماء کام سے معارض ہیں ان سے, ان علماء سے زیادہ محبت کرو جو کام سے محبت کرنے والے ہیں. جو علماء کام سے معارض ہیں ان سے زیادہ محبت کرو ان علماء کے بنسبت جو کام سے محبت رکھنے والے ہیں. اس لیے کہ کام سے ناواقف ہونا کسی کا یہ تو اس سے یہ تو وجہ نہیں ہے کہ اس سے تعلق رکھا جائے. کام کی کارگزاریاں ان کو سناتے رہنا, کام کے نتائج بتلاتے رہنا اور علماء کی خدمت میں بار بار حاضری دیتے رہنا یہ ہر مومن کی ضرورت ہے. لوگ سمجھتے ہیں تبلیغ کی ضرورت ہے, نہیں, ہر مومن کی اپنی ضرورت ہے. ہر مومن کی اپنی ضرورت ہے کہ وہ علماء کی خدمت میں حاضری دے اور علماء سے استفادہ کرے. ہر مومن کی اپنی ضرورت ہے. قدم قدم پر پوچھ پوچھ تو علماء سے چلے, اپنی زندگی کے ہر شعبے میں علماء سے مسائل پوچھے اور اس کے مطابق اپنی زندگی گزارے. اس کام کا مقصدی یہی ہے کہ امت کے عوام اور علماء کے درمیان ایسا تعلق پیدا ہو کہ جس سے امت سے جہالت ختم ہو جائے. یہ بات اچھی طرح سمجھ لینا کہ علم صرف وہ ہے جو اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر, ورنہ اس زمانے میں دنیا کے فنون کو علم کہا جانے لگا ہے. یہ سب سے بڑی جہالت ہے. آپ اندازہ کریں نا کہ عمر رضی اللہ تعالیٰ نے موسیٰ علیہ السلام پر نازل والی کتاب توریت پڑھ لی, آپ کو اتنا غصہ آیا کہ آپ کے غصے کو دے کر انصار تلواریں لے کر آ گئے کہ اللہ کے نبی کو کتنا غصے میں ڈالا, کیا بات پیش آئی. غصہ حضرت عمر پر تھا کہ تمہیں توریت کیوں پڑھی ہے. غصہ حضرت عمر پر تھا, توریت کیوں پڑھی. حضرت عمر جیسے عالم نے پڑھی ہے جو سنت کو سب سے زیادہ سمجھنے والے اور آج کے مشہور کو سمجھنے والے ہیں. آپ نے فرمایا کہ عمر اگر موسیٰ علیہ السلام زندہ ہو کر آ جائیں ان کے لیے کوئی راستہ نہیں اسلام میرے طریقے کے, اور اگر تم نے موسیٰ علیہ السلام کا طریقہ اختیار کیا تم گمراہ ہو جاؤ گے. آپ اندازہ کریں جو علم تھا حضرت عمر نے حاصل کیا اس اللہ کے لیے اتنا غصہ آیا. جو چیز دنیا کا فنون ہے علم ہے ہی نہیں, اب امت اس کو سیکھ لے اور علم الہی سے غافل جاہل رہے, اللہ کے نبی کو ایسے لوگوں پر قیامت میں کتنا غصہ آئے گا. اسی میرے دوستو عزیزو خوب اچھی طرح سمجھ لو, علم صرف جو ہم سے اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. اور پھر علم اور ذکر کا خلاصہ سمجھتے تھے اللہ کی اطاعت اس کے دھیان کے ساتھ ہو جاوے. اس لیے صبح شام اللہ کا دھیان جمع جمع کر ذکر کیا کرو, اللہ کا دھیان جمع جمع کر ذکر کیا کرو. اللہ کے دھیان کے سے ذکر کرنا مطلوب ہے. اللہ کے ذکر میں تبتل کا حکم ہے کہ سب سے کٹ کر اللہ کو یاد کرو. وہاں ایسا فرماتے تھے اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی پیدا کرتا ہے. اور بعض علماء نے لکھا ہے اللہ کے دھیان کے بغیر ذکر کرنے سے ثواب نہیں ملتا. تو نہیں, بڑی محرومی کی بات ہے کہ اللہ کا نام لیا جائے اس کے دھیان کے بغیر. وزیر کا نام لیتے ہیں وزیر کا تصور کرتے ہیں, صدر کا نام لیتے ہیں صدر کا تصور کرتے ہیں, وزیر خزانہ کا نام لیتے ہیں تو فقیروں کے خزانوں کا تاثر پیدا ہوتا ہے. لیکن اللہ کا نام لے اور اللہ کے تاثر کے بغیر. اس لیے میرے دوستو عزیزو اس کی مشق کرو, اللہ کا ذکر اللہ کے دھیان میں, اللہ کا ذکر اللہ کے دھیان میں ڈوب جایا کرو. عیسیٰ علیہ السلام فرماتے تھے اللہ کا ذکر کیا کرو, زبان کو دل کے تابع کیا کرو. اس طرح ہمیں اللہ کے ذکر کا اہتمام ایک تسبیح سے کلمے کی, صبح ایک تسبیح جو ہے دروشری کے استغفار کی سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ اللہ اکبر ایک تسبیح احتمام سے وضو کر کے قبلہ رخ ہو کر تنہا اللہ کے ساتھ تنہا ہو کر اللہ کی بڑائی اس کی بڑائی کو یقین کرتے ہوئے اس کے ماں سوا کو کچھ نہ یقین کرتے ہوئے اس طرح اللہ کے دھیان کے ساتھ ذکر کرو اس سے دل کے اندر وہ انوارات پیدا ہوں گے جس سے اعمال صالحہ کی رغبت پیدا ہو. اس طرح میرے دوست عزیزوں ہمیں اس طرح تین تسبیح صبح تین تسبیح شام کو اہتمام سے ایک تیسرے کلمے کی درود شریف کے استغفار کی اس یقین کے ساتھ کہ اللہ رب العزت محمد صلی اللہ علیہ وسلم کو ان کے احسانات کا بدلہ عطا فرمائے اس یقین کے ساتھ درود شریف پڑھا کرو اس ارادے کے ساتھ اور استغفار میں اپنے گناہوں پر ندامت رکھتے ہوئے آئندہ گناہ نہ کرنے کا پختہ ارادہ کرتے ہوئے اس طرح استغفار کیا کرو. تو میرے محترم دوست بزرگوں بولیں جو بھائی جوان ایمان فرض نماز فرض ایملی بھابے اللہ پاک کے احکامات علم حاصل کرا تو ওই রকমই فرض একই রকম فرض তাহলে علم حاصل করতে হবে. میرے محترم دوست بزرگوں এই علم এটাকে মামুলি মনে না করি সাধারণ মনে না করি বরং এই علم যেমন নামাজকে খোদার ফরজ হুকুম মনে করতেছি علم حاصل کرا ওই রকমই فرض. এই জন্য প্রত্যেক মুমিনের জন্য علم حاصل کرا فرض প্রত্যেক ঈমানদারের জন্য علم حاصل کرا فرض. علم এক তো হলো জবানের علم মুখের উপরে علم মুখে মুখে علم দিলের মধ্যে এর কোন ইয়াকিন পয়দা হয় নাই তো বলে যে এই علم তো মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন প্রমাণ হবে বলে তার আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ তাআলার নাফরমানির এর প্রমাণ হিসাবে এটা হবে. আর এটা হলো দিন দিনের ভিতরে এলেন এলেন দিনের ভিতরে পয়দা হয়ে যায় এলেন দিনের ভিতরে পয়দা হওয়ার অর্থ হল যে এই এলেমের কারণে দিনের ভিতরে আল্লাহ তাআলার ভয় আল্লাহ পাকের খাসিয়াত দিনের ভিতরে পয়দা হয়ে যায়. তো বলে যে ভাই এইটাই হল ওই এলেম যে এলেম নাফা দেনে বালা যে এলেম উপকারী এলেম. সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ ইলম হাসিল করা জরুরি যে ওই এলেম যে এলেম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রসুল্লাহ সাল্লামের কাছ থেকে আসছেন মানে কথা যে এলেম বলেই হল এটাকে যেটা আল্লাহ পাকের তরফ থেকে রসুল্লাহ সাল্লাহ আসলামের তরিকার উপরে আসছে বলে যে সেটাই হল এলেম ওই এলেমকে হাসিল করা. এক তো হল এলেম জোবানের এলেম মুখের এলেম এটা তো মানুষের বিরুদ্ধে উজ্জ্বল হবে আরেকটা হল তার দিলের ভিতরে এই এলেমের আসর পৌঁছছে এলেমের কারণে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার খাশিয়াত তার অন্তরে পয়দা হয়েছে তো বলে যে এলেমই হল তার জন্য উপকারী. তো এলেম এক তো হল এইভাবে দুই প্রকার এমনি ভাবে এলেম দুই প্রকার আরো দুই প্রকার সেটা হল মাসায়েলের এলেম এবং ফাজাইলের এলেম. আমরা যে আল্লাহ রাস্তায় বেরিয়েছি তো বলেন যে আমাদের এই আল্লাহ রাস্তায় বের হওয়া বলে যে এইখানে আমাদেরকে যেটা যে এলম হাসিল করতে হবে সেটা হলো যে ভাই তালিমের হালকার মধ্যে ফজাইলের এলম হাসিল করতে হবে মানে আল্লাহ পাকের ওয়াদার যে এলম হাসিল করতে হবে যে আল্লাহ তাআলার হুকুম যখন আমি মানব তো আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ওয়াদা করছেন সেই ওয়াদার এলমকে আমাকে হাসিল করতে হবে. সেই জন্য বলেন যে ভাই আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানায় তালিমের হালকার মধ্যে ফজাইলের তালিমের মধ্যে এই হালকার মধ্যে খুব জমে বসি এবং ইয়াকিনের সঙ্গে বসি বলে ফজাইলের এলম কিসের জন্য বলে ফজাইলের এলম এই জন্য যাতে আমার ইয়াকিনের মধ্যে তাজগি পয়দা হয়ে যায় আমার ইয়াকিন তাজা হয়ে যায় আমার ঈমান তাজা হয়ে যায় আল্লাহ তাআলার ওয়াদার উপরে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন এই ওয়াদা হক এবং এই ওয়াদা সত্যি এটা হবেই হবে. আল্লাহ পাক যেমন তার সেফাতের সঙ্গে তার কুদরতের সঙ্গে আগে ছিলেন কেয়ামত পর্যন্ত থাকবেন হামেশা হামেশা আল্লাহ পাক তার আপন কুদরতের সঙ্গে থাকবেন. যে সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা তার নবীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবাদের জন্য তার ওয়াদাকে পূরণ করছেন কেয়ামত পর্যন্ত যে কেউ আল্লাহ তাআলার ওই ওয়াদার উপরে ইয়াকিন করে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তার জন্য আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করেই দিবেন এবং এটা হক কথা এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই. এই ইয়াকিন দিলের ভিতরে পয়দা করার জন্যই ফাজাইল তালিমের মধ্যে বসা। বলেন যে ফাজাইল তালিমে যারা মানুষের ভিতরে আমলের শখ এবং আগ্রহ পয়দা হয়ে যায়, যখন সে ওয়াদার কথা শুনে তখন সে এই ওয়াদার উপরে এই ওয়াদা তার দিলের ভিতরে বসে যায়, যকীন পয়দা হয়ে যায়, তখন সে ওই কাজ করার জন্য তৈয়ার হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। বলে ঠিক এরকম ভাবে ফজাইল তালিমের দ্বারা আল্লাহ তাআলার হুকুম এটাকে পুরা করা আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। তো এর দ্বারা বলে আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে পারবো। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, জমাতে চলাকালীন বলেন যে আমরা তো এই ফজাইলের কিতাব ফজাইলের তালিমের মধ্যে দুই বেলা আমরা ফজাইলের তালিম করব, আর যখন আমরা ঘরে থাকব তখন আমরা মসজিদে একবার তালিম করব, এই ফজাইলের তালিমের হালকার মধ্যে বসব, একবার নিজের ঘরে নিজের পরিবার পরিজনের সঙ্গে তাদের সঙ্গে একবার এরকম ভাবে তালিমের হালকায় বসব, ফজাইলের তালিম তাদের সঙ্গে করব, যাতে কিনা আমাদের সকলের দিলের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের ইয়াকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যায়। এই জন্য বলেন যে ভাই এই ফজাইলের তালিম আমাদেরকে যে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের দিকে নিয়ে যাবে, আমাদের আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের উপরে চলার এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে চলার আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। তা মানুষের স্বভাবই এটা যে যখন সে কোনো উপকারের কথা কোনো লাভের কথা শুনে ওই লাভকে হাসিল করার জন্য সে ওই কাজকে করতে তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলার ওয়াদার উপরে যদি ইয়াকিন পয়দা হয়ে যায় তো আল্লাহ তাআলা যেই হুকুমের উপরে যে ওয়াদা করছেন সেই হুকুমকে পুরা করা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহর রাস্তায় যখন আমরা চলব তখন এরকম ভাবে ফজাইলের তালিম আমরা দুই বেলা এরকম ফজাইলের তালিমের হালকার মধ্যে বসব, এবং এই ফজাইলের তালিমের মধ্যে একটা হল যে ভাই ফজাইলের আমাল আমরা পড়ব, এমনি ফজাইলের সাদাকাত পড়ব, আরেকটা কিতাব মুনতাখাব আহাদিস বলেন যে এই কিতাবটা আমরা ইজতেমাঈ ভাবে পড়ব। বলে ভাই এক বেলা যদি আমরা ফজাইলের আমাল পড়ি তো আরেক বেলা আমরা মুনতাখাব আহাদিস পড়ি, দুই বেলা আমাদের তালিম হবে। তেমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ ইজতেমাঈ ভাবে তালিমের হালকায় পড়ার জন্য বলে যে একটু ফজাইলের আমাল ফজাইলের সাদাকাত আর এর সঙ্গে ফজা মুনতাখাব আহাদিস। এমনি ভাবে হায়াতুস সাহাবা আছে, বলে যে হায়াতুস সাহাবা যেটা হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, বলে যে এটা আমরা ইনফরাদি পড়ার জন্য ব্যক্তিগতভাবে মোতালা করার জন্য, এটা ইজতেমাঈ পড়ার জন্য নয়। হ্যাঁ, এটা ইজতেমাঈ পড়ার জন্য তখন হবে যে কোন সব গুজারির জায়গা আছে, যেখানে সব গুজারি হয় ওইখানে যদি কোনো সাল লাগানে বানা এরকম যোগ্যতা সম্পন্ন আলিম থাকে, সাল লাগাইছেন তবলিগে গোসল লাগাইছেন, এরকম যদি যে হায়াতুস সাহাবা পড়ার মতো যোগ্যতাওয়ালা কোন আলিম থাকেন তো জরুর যে ওই সবগুজারির রাত্রে হায়াতুস সাহাবাও পড়া। হায়াতুস সাহাবা যদি আমরা পড়ি ইনফরাদি ভাবেও মোতালা করি তো আমাদের ভিতরে এই দাওয়াতের মেজাজ পয়দা হবে, দাওয়াতের মেজাজ নবুয়তের মেজাজ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেজাজ পয়দা হয়েছিল, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা এবং মনসাকে বুঝতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মনে চাইতেছেন সেটাকেও তারা বুঝতেন এবং ওইটাকে বুঝতে তারা ওইটার উপরে আমল করতেন। তো সাহাবাদের জিন্দগি এটা থেকে নবুয়তের মেজাজ ভিতরে পয়দা হবে, যেটা এই দাওয়াতওয়ালা মেহনত, যেটা নবুয়তের মেহনত, এই মেহনতের মেজাজ আমাদের মধ্যে পয়দা হওয়া জরুরি, এবং এটা পয়দা হওয়ার জন্য এই কিতাব। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে কেউ এই কথা বলছিলেন যে হযরত একটা এই তবলিগের মেহনতের জন্য কিছু উসুলের কিতাব লিখে দিয়ে যান, নিয়ম উসুল ইত্যাদি, যাতে আপনার পরেও মানুষ এই উসুল মোতাবেক এই দাওয়াতের মেহনত করতে থাকে। তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি হায়াতুস সাহাবা লিখছি, অর্থাৎ সাহাবাদের জিন্দগি সাহাবাদের তরিকা এগুলি সব আমি জমা করে দিছি। বলে যে নমুনা আমি নই, নমুনা আমি নই, আমার বানানো উসুলের উপরে এই কাম চলবে না, আমি কোন নমুনা নই, সাহাবারা হলেন নমুনা, এই কাজের নমুনা সাহাবারা, কাজেই সাহাবাদের জিন্দগি থেকে এই কাজের উসুল বের হয়ে আসবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই কাজের নিয়ম এবং তরিকা সাহাবাদের জিন্দগি থেকে নিতে হবে, কারণ তারা সরাসরি রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছ থেকে নবুয়তের মেজাজ তারা হাসিল করছিলেন। কাজে ওই মেজাজ যদি আমার ভিতরে পয়দা করতে হয় তো সাহাবাদের জিন্দগি দেখতে হবে, যে সাহাবারা কিভাবে তাদের জীবনের সর্বক্ষেত্রে তারা এই দাওয়াতওয়ালা মেহনতকে করছেন, তারা কিভাবে চলছেন, এটাকে এই হায়াতুস সাহাবা পড়ার দ্বারা ব্যক্তিগতভাবে ইনফরাদি ভাবে যদি আমরা এই হায়াতুস সাহাবা পড়ি তো আমাদের মধ্যে ওই মেজাজ, নবুয়তের মেজাজ আমাদের ভিতরে পয়দা হবে, সাহাবাদের ওই তরিকার ইলম আমাদের মধ্যে হাসিল হবে। আর এরকম ভাবে সব গুজারিত খুব এহতেমামের সঙ্গে হায়াতুস সাহাবা পড়ার এহতেমাম আমরা করি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের ফজাইলের কিতাবের মধ্যে এই সমস্ত কিতাবগুলা বলে যে এইগুলা আমরা তালিমের হালকার মধ্যে তিনটা কিতাব আমরা পড়ব, ফজাইলে আমাল, ফজাইলে সাদাকাত এবং মুনতাকাব হাদিস। কারণ মুনতাকাব হাদিস ও হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির জমা করা হাদিস। কেন? এই জন্য যে ওই যে ছয়টা নম্বর আমাদের ছয়টা সিফাত আর ছয়টা গুণ আমরা হাসিল করার জন্য এই মেহনত করতেছি, বলে যে প্রত্যেকটা গুণ বলে যে হাদিসের আলোকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসের আলোকে আমি যাতে বুঝতে পারি যে এটা কত জরুরি আমার জন্য এবং এটা আমার ভিতরে হাসিল হওয়া দরকার। তো এটার জন্য বলেন যে ওই ছয় উসুলের যে ভিত্তিতে হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী হাদিস জমা করছেন, রসুল্লাহ সাল্লাহামের হাদিস জমা করছেন, তো এটা ওই ফজাইলের কিতাবের মতোই। এই জন্য বলে যে আমাদের যে ছয় সিফাত আমরা বয়ান করি, কথাবার্তা বলি, আরেকজনকে দাওয়াত দেই, বলে যে দাওয়াত দেওয়ার মধ্যে বলে যে একটা দিল আমাদের পরিষ্কার থাকে এবং আমরা সহি ইয়াকিনের সঙ্গে আমরা এই দাওয়াতকে দিতে পারি, এটার জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস প্রত্যেকটা নম্বরের উপরে জমা করে দিচ্ছেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ। তো কাজেই এই কিতাবও আমাদের ইজতেমাই তালিমের মধ্যে থাকবে। তো এই জন্য মেরে মহতরম দোস্ত, এক তো হল ফজাইলের ইলম আমাদেরকে হাসিল করতে হবে, কারণ এই ফজাইলের ইলমের দ্বারা আমলের শখ আর আগ্রহ আমার ভিতরে পয়দা হবে। যখন আমলের শখ আর আগ্রহ পয়দা হবে এরপরে আমল করতে হবে, ওই আমলের জন্য মাসাইল লাগবে, ইলম লাগবে। বিনা মাসাইলের ইলমে আল্লাহ তাআলার কাছে ওই আমল কখনোই গ্রহণযোগ্য হবে না, ওই আমল কখনোই সহি হইতে পারে না। এই জন্য বলেন যে ভাই ইলমের সঙ্গে আমাকে আমল করতে হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ফজাইলের ইলমের দ্বারা এই যে আমরা তালিমের হালকা করব জমাতে বের হওয়ার জমানায় এবং বাড়িতে ফিরে যাওয়ার জমানায়, তখন যে আমরা যে তালিমের হালকা করব, উনি একটা কথা বলছেন আমি ভুলে যাব সেজন্য বলতেছি, বলে যে জমাতে বের হওয়ার জমানায়ও যেমন নাকি আমরা তালিমি গাস্ত করি, বলে ঠিক এরকম ভাবে আমরা যখন নিজের এলাকায় নিজের মহল্লার মসজিদে তালিম করি সেখানেও আমরা যেন তালিমের গাস্ত করি। কারণ তালিমের গাস্তটা মহল্লার মসজিদে তালিমের মধ্যে যে তালিমি গাস্ত, এটা সাহাবাদের তরিকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে যে মসজিদে তালিমের হালকা, উনি বাজারে গাস্ত করতেছেন, বাজারের লোকদেরকে বলতেছেন আরে তোমরা এই বাজারে বসে আছো, মসজিদে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মিরাজ বন্টন হইতেছে আর তোমরা বাজারে বসে আছো, তোমরা তোমাদেরকে কি জিনিস অপারোপ করছে যে তোমরা মসজিদে যে হুজুর সাল্লাহ ইসলামের মিরাজ লও না তোমরা? তো সব বাজারের লোক দৌড়ায় মসজিদে গেছে, ওখানে যা দেখতেছে তালিমের হালকা লাগছে, কোন মিরাজ বন্টন টন্টন কিছু দেখে নাই, তো তারা ওখান থেকে আবার ফিরে আসে, উনি বাজারে দাঁড়াই আছে, তো তারা ফিরে আসে বলে আবু হুরায়রা কই আমরা তো মসজিদের মধ্যে কোন এরকম ভাবে মিরাজ বন্টন হয়েছে দেখলাম না। বলে কি দেখছো? বলে ওইখানে তালিমের হালকা দেখছি আমরা। বলে এটাই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজই তো এটা। তো আবার তাদেরকে মসজিদে পাঠাইছে, বলে যাও আবার যাও এই মিরাজ লই আসো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কোন জায়গা সম্পত্তি নয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কোন টাকা পয়সা নয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ তো এই এলেনি। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবাদের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি বলে যে মুহাদ্দিসিনদের মধ্যে বলে যে উনি আমিরুল মুমিনিন, মুহাদ্দিসিনদের মধ্যে যে একবারে সর্বোচ্চ ইমামুল মুহাদ্দিসিন, যে উনি নিজে তালিমই গাস্ত করতেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন আমরা তালিম করি, নিজেদের মহল্লায়ও তালিম করি, তখনও আমরা তালিমের গাস্ত করি, তালিমের গাস্ত করি। একজন লোক তালিমে বসছে, বলেন যে সে তালিম থেকে উঠে চলে যেতেছে, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ তাকে এই কথা বলে দিই, এই কথা যে আপনি যখন পুরা সময় বসতে পারতেছেন না, তা আপনি বাইরে যখন যাবেন, দোকানে যাইতেছেন, ওখানে গ্রাহকদেরকে বুঝে তালিমের হালকার জন্য পাঠাই দিয়ে, একজন ঘরে যেতেছে, আরে রাস্তায় লোকদেরকে আপনি পাবেন, তাদেরকে মসজিদে তালিম উঠেছে, তাদেরকে আপনি পাঠাই দিয়েন। বলে তালিম কতক্ষণ করব? এই সম্পর্কে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীকে বলে যে ভূপালের যিনি জিম্মাদার ছিলেন উনি জিজ্ঞাসা করতেছিলেন এই কথা, যে হজরত কতক্ষণ তালিম করব আমরা? তো হজরতজি বললেন যে দেড় ঘন্টা তো কমসে কম হওয়া চাই। তো বলে যে কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার জিজ্ঞাসা করলেন, দেড় ঘন্টা ওনার কাছে অনেক বেশি লাগছে আর কি। তো উনি বলতেছে যে হজরত কতক্ষণ তালিম করব? তো হজরতজি বললেন দেড় ঘন্টা তো কমসে কম হওয়া চাই। তো উনি বললেন হজরত আমি ঘরের এলাকার তালিমের কথা বলতেছি, জমাতে বাইরে তালিমের কথা বলতেছি না। জমাতে বাইরে তো দুই ঘন্টা কমসে কম আমরা তালিম করি এক এক বেলা। তো বলতেছেন উনি যে আমরা আমি জমাতে বের হয়ে তালিমের কথা জিজ্ঞাসা করতেছি না, আপনি যে দেড় ঘন্টা বলতেছেন, আমি জিজ্ঞাসা করতেছি মহল্লার মসজিদে যে তালিম করব, ওই তালিম কতক্ষণ করব? উনি বলেন যে আমি তো মহল্লার তালিমের কথাই বলতেছি, আমি কোন আল্লাহ রাস্তায় বের হয়ে যে তালিমের সময় বলতেছি না। মানে যে আল্লাহ রাস্তায় বের হয়েছে সে তো সম্পূর্ণ ফারিগ হইয়া অবসর হইয়া দুনিয়ার সব কাম কাজ ছেড়ে দিয়া সে আল্লাহর রাস্তায় বেরিয়েছে, সে তো লম্বা সময় করবেই। মেরে মহতরম দোস্ত বলেন যে আমরা মহল্লায় থাকি, দুনিয়াবি কাম কাজ করি, তো দুনিয়াবি কামকাজকে আমরা অগ্রাধিকার দিতেছি, তালিমের হালকার মধ্যে আমরা বসে রাখে এটাকে জরুরি মনে করতেছি না। তো এই জন্য উনি বলেন যে এখানেও বলছে হযরত মাওলানা ইউসুফ সাহেব কমসে কম দেড় ঘন্টা তো হওয়া চাই। তো ভাই মেরে মহতরম দোস্ত আমাদেরকে বলা হয়েছে আধা ঘন্টা তো কমসে কম হওয়া চাই, এটার মানে এই নয় যে আধা ঘন্টাই করব আমরা, আমরা আস্তে আস্তে সময় বাড়াই ভাই, রোজানা পাঁচ মিনিট করে বাড়াই, অল্প অল্প করে আমরা সময় একটু একটু বাড়াইতে থাকি। বলে ভাই তালিমের হালকার মধ্যে বলে যে সবাই হয়তো এত লম্বা সময় দিতে পারবে না, যে দিতে পারবে না সে হয়তো চলে গেল, তাকে আমরা তালিমের গাছের জন্য বলে দেই। বলে ভাই বাইরের লোকদেরকে ভিতরে পাঠাইয়েন, বাকি আমরা তালিমের সময়টা যতটুকু সময় আমাদের করার এতটুকু সময় আমরা এই তালিমটাকে পুরা করি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একটা হল ফাজাইলের তালিম, তো ফাজাইলের তালিমের মধ্যে এই তালিমই গাস্ত আছে। জমাতে চলাকালীন যখন আমরা তালিম করব তখনও যেমন নাকি আমরা দুই দুজন সাথী করে করে বাড়ি বাড়ি করে গাস্তের জন্য লোকদেরকে পাঠাই, বলে এরকম ভাবে যখন নিজের এলাকায় মহল্লায় ফাজাইলের তালিম করব সেখানেও আমরা এরকম ভাবে যে তালিমি গাস্ত সেখানেও করব। তো ফাজাইলের ইলম বলে যে এই ফাজাইলের ইলমের দ্বারা আমার ভিতরে শখ আগ্রহ পয়দা হবে এ আল্লাহ তাআলার আহকামাতকে, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার আমল করার শখ আগ্রহ আমার ভিতরে পয়দা হবে। আমের মহতরম দোস্ত উনি বলেন বলে যে আরেক ইলম হল মাসাইলের ইলম, বলে মাসাইলের ইলমের আগে ফাজাইলের ইলম, বলে যদি আগ্রহী পয়দা না হয়, আমল করার আগ্রহী না হয়, তো মাসলা মাসাইল কি জন্য শিখবে? তো আগে তো ইলমের আগ্রহ, আমল করার আগ্রহ ভিতরে পয়দা হইতে হবে। এই জন্য এক নম্বর হইল ফাজাইলের তালিম, ফাজাইলের ইলমকে হাসিল করা, আল্লাহ তাআলার ওয়াদা এটাকে হক মনে করা, সত্যি মনে করা যে এটাই সত্যি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে ফাজাইলের তালিমের হালকার মধ্যে উদ্দেশ্য হল যে আমার দিলের ভিতরে আল্লাহ পাকের ওয়াদার যকিন তাজা হয়ে যায়, ওইটা আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ওয়াদার যকিন, এটা যে আল্লাহ তাআলা যে ওয়াদা করতেছেন এটা হক এবং এটাই সত্যি, এটাই হবে, এই যকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যখন এই যকিনের সঙ্গে তালিমের হালকায় বসবো, তো এই তালিমের দ্বারা এই ফাজাইল শোনার দ্বারা আমার ফায়দা হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন সাহাবাদের জমানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে এই সমস্ত ফজাইলের ইলম শুনতেন আর তারা দিলের মধ্যে ইয়াকিন করতেন যে আল্লাহ রাসূল যেটা বলছে এটা অবশ্যই হবে, অবশ্যই হবে, নিশ্চিত হবে এটা। বলে যে একদল ওই জমানায় মুনাফেকও ছিল, তাদের দিলের ভিতরে ইয়াকিন ছিল না, তাদের ভিতরে সন্দেহ ছিল। তো বলে যে তাদের জন্য বলে যে তারাও শুনছে কিন্তু তাদের দিলের ভিতরে এটার উপরে ইয়াকিন ফায়দা হয় নাই। তো দুই দলের মধ্যে পার্থক্য কি হল? বলে যে সাহাবারা ইয়াকিন করছেন, তাদের জন্য আল্লাহ তাআলার ওই সমস্ত ওয়াদাগুলি পূরণ হয়ে গেছে, আর মুনাফিকরা ইয়াকিন করে নাই, তারা সন্দেহ করছে, তাদের জন্য আল্লাহ তাআলার কোন ওয়াদাই পূরণ হয় নাই। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলে যে এই তালিমের হালকার মধ্যে ফজাইলের ইলমের ইলমের এই যা কিছু আমরা শুনতেছি বলে যে এইটার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায় যে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আল্লাহ তাআলার হুকুমকে মানার দ্বারা, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার দ্বারা আমার সঙ্গে আল্লাহ তাআলা এই ওয়াদা করতেছেন, এই ওয়াদা করতেছেন, ওই সমস্ত ইলমের ওই সমস্ত ওয়াদার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে আজকাল সব ইলমকেই মানুষ এলেম বলে, যত বিদ্যা শিখে মানুষ, দুনিয়ার বিদ্যা শিখে ওগুলিকেও মানুষ এলেম বলে। বলে যে ভাই এই সব বিদ্যা এলেম নয়। বলে যে কেউ ডাক্তারি শিখতেছে ওইটা কেউ এলেম বলে, কেউ ইঞ্জিনিয়ারিং শিখতেছে ওইটারও এলেম বলে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ওইটাকে এলেম মনে করা এটা তো গুমরাহি, এটা গুমরাহি। আর বলেন যে ভাই ওইটা এলেম নয়, ওইটা তো সে একটা দুনিয়া কামাই বা তরিকা শিখছে। আর মেরে মহতরম দোস্ত এলেম হল যেটা আল্লাহ পাকের তরফ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে আমলের এলেম আসছে সেই সেটাই হল এলেম, সেটাই এলেম আসলে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ একটা হলো যে ফজাইলের এলেমকে হাসিল করা, আরেক হল মাসাইলের এলেমকেও হাসিল করতে হবে। মাসলা মাসাইল তরিকা জানতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল, এলেমের ফজাইলের এলেমের দ্বারা আমল করার শখ আর আগ্রহ তো পয়দা হয়েছে কিন্তু এই আমল করার তরিকা আর পদ্ধতি কি হবে এটা তো ওলামায়ে কেরামের কাছ থেকে হাসিল করতে হবে। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে তাদের কাছে হাজির হই এবং তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে এলেম হাসিল করি। আলমানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে ওলামাদের জিয়ারতকে এবাদত মনে কর, ওলামাদের জিয়ারতকে এবাদত মনে কর, যে ওলামাদের জিয়ারত করি, ওলামাদের জিয়ারত করি, তো এটাও আমার একটা ইবাদত। মেরে মহতরম দোস্ত ওলামাদের সঙ্গে আমাদের দিলের সম্পর্ক হইতে হবে, মহব্বত আর ভক্তি হইতে হবে। এই মেহনতের দ্বারা উদ্দেশ্য এটাই যে ওলামাদের সঙ্গে আমাদের আম সাধারণ সাথী তাদের যেন ওলামাদের সঙ্গে ভক্তি পয়দা হয়ে যায় এবং তাদের কাছে তাদের খেদমতে হাজির হয় নিজের জরুরত মনে করে, নিজের প্রয়োজন মনে করে আমি ওলামায়ে কেরামের খেদমতে হাজির হব, যে আমার প্রয়োজন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পুরা করা, এটার ইলম তো ওলামায়ে কেরামের কাছে আছে, কাজেই তাদের কাছে হাজির হয়ে দেব। উনি বলেন যে বড় আফসোসের বিষয় অনেকে মনে করে যে ভাই অমুক আলেম তো এই কামের মুখালেফ, এই অমুক আলেম তো এই কামের মুখালেফ, বলে তাদের কাছে কিভাবে যাব। উনি বলেন যে ভাই মুখালেফ কেউই নয়, এটা আমাদেরই না সমজির কথা। আসলে কথা হলো যে ওনাকে যে আমরা আমাদের কারগুজারি শোনাই, এই মেহনতের কারগুজারি শোনাই যে ভাই এই মেহনতের দ্বারা এই ফায়দা হইতেছে, এই ফায়দা হইতেছে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ সব রকম ওলামায়ে কেরামের কাছে তাদের কাছে হাজিরি দেওয়া এবং তাদের খেদমতে যাওয়া এবং তাদের কাছ থেকে ইলম হাসিল করা, ওলামায়ে কেরাম তাদের জিয়ারতকে ইবাদত মনে করি, তাদের কাছে হাজির হওয়াকে আর তাদের খেদমতে যাওয়াকে নিজের জন্য সৌভাগ্য এবং নিজের জন্য ইবাদত মনে করে তাদের খেদমতে হাজির হই। মাসাইলের ইলম তো ওলামায়ে কেরামের কাছ থেকেই হাসিল হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এর সাথে সাথে আমাকে জিকিরও করতে হবে, আল্লাহ পাকের জিকির বলে এলিমের সঙ্গে আল্লাহ পাকের জিকির লাগবে। আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্য কি? বলে যে ভাই যত আল্লাহ তাআলার হুকুমকে পুরা করি এগুলি সব আল্লাহ পাকের ধ্যানে করি, আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে করি। এই জন্য জিকিরকেও ধ্যানের সঙ্গে করতে হবে যাতে ওই ধ্যান আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। বেধ্যানির সঙ্গে জিকির করা মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, বলে যে মানুষের মধ্যে অলসতা পয়দা করে, মানুষের মধ্যে মানুষকে অলস বানায় দেয় বেধ্যানির সঙ্গে জিকির করা। মেরে মহতরম দোস্ত, দুনিয়াতে কোন মন্ত্রীর কথা চিন্তা মন্ত্রীর আলোচনা করি তো মন্ত্রীর চিন্তা মন্ত্রীর ধ্যান আমাদের অন্তরের মধ্যে থাকে, কোন রাষ্ট্রপ্রধানের কথা বলি তো তার যে প্রতিচ্ছবি আর তার ধ্যান আমাদের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ আব্বাকের জিকির করতেছি আর আল্লাহ আব্বাকের ধ্যান আমার দিলের মধ্যে নাই, এটা কি করে হইতে পারে? এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব খুবই একান্ত ভাবে এরকম ভাবে যখন আমরা আল্লাহ রাস্তায় চলি বা বাড়িতে থাকি সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করি, কলমায়ে সুয়ম সকালবেলায় একশো বার এক তসবি পড়ি, একশো বার দুরুদ শরীফ একশো বার পড়ি, আস্তাগফিরুল্লাহ একশো বার পড়ি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের কথা, তার কত বড় এহসান যে তিনি এই ঈমানের কথা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, এই আল্লাহর কিতাব নিয়ে আসছেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই সব কিছু বলে যে তার মাধ্যমেই আমরা পাইছি, তো তার কত বড় এহসান আমাদের উপরে, তার এহসানকে স্মরণ করে দুরুদ শরীফ পড়ি। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করেন। দুরুদের অর্থ তো এইটাই, আর ভাই নিজের গুনাহকে স্মরণ করে, নিজের গুনাহকে ইয়াদ করে আল্লাহ তাআলার কাছে মাফি মাংতে থাকি, আল্লাহ পাকের কাছে চাই তবা করতে থাকি, নিজের বিগত গুনাহের উপরে লজ্জিত হই, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকি। এইভাবে যখন আমরা খুব নিরিবিলিতে একান্ত ভাবে সকাল বিকাল এই তসবিহকে আদায় করব, তো আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা হবে, ওই ধ্যানের সঙ্গেই আল্লাহ পাকের হুকুমকে পুরা করা। যখন আমি নামাজ পড়তেছি তো আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে নামাজ পড়ি, যে কোনো আল্লাহ পাকের হুকুমকে আদায় করতেছি ওই হুকুমকে আমি আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে আদায় করতেছি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ফজাইলের ইলম তো আমাদের এই তালিমের হালকার মধ্যে আমরা শিখব এবং এর সাথে সাথে মাসাইলের ইলম এটাকে হাসিল করার জন্য ওলামায়ে কেরামের খেদমতে হাজির হয়ে যাব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে দুনিয়াবি ইলমকে ইলম মনে করা, দুনিয়ার ইলমকে ইলম মনে করা, এটা তো ফিস্ক এবং ফাসিকি এটা, আর এটা তো কুফর, কুফরের মেজাজ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এগুলিকে এলেম বলা হয়নি, এলেম তো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার জন্য যে এলেম আসছে সেটাই হল এলেম, একমাত্র এলেম। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে এই এলেমকেই আমাকে হাসিল করতে বলা হইতেছে। এই এলেম হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারী মোমেন মোমেনা সকলের উপরে এই এলেমকে হাসিল করা জরুরি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ফরজ এই এলমকে হাসিল করা, যে তার উপরে কি হুকুম খোদার আছে এই হুকুমকে সে জানবে এবং সে জানা সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক ওই আমলকে পুরা করবে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা হল ফজাইলের এলম তালিমের হালকায়, আর মাসাইলের এলম আমরা উলামায়ে কেরামের খেদমতে হাজির হয়ে এবং তাদের ভক্তি দিলের মধ্যে নিয়ে তাদের কাছ থেকে এক বহুত আহম শোবা হ্যায় ইকরাম জিসকি হামারে মাহল মে বড়ি কমি হ্যায়, ক্যুকি আগর ইয়ে ইকরাম না সমঝা গয়া আর ইসকা আপনে আপকো পাবন্দ না কিয়া গয়া তো সারি ইবাদতে কিয়ামত মে হুকুক ওয়ালে এসে লে জায়েঙ্গে জেসে দুনিয়া মে ইবাদতে উনি কে লিয়ে কি গই হ্যায়। কিয়ামত মে এক আবিদ কো লায়া জায়েগা জিসনে নমাজ রোজা হজ জকাত জিক্র তিলাওয়াত উমরে আর সদকাত ইতনে কিয়ে হোঙ্গে কে উসকে সাথ আমাল কা ঢের হোগা পাহাড়ো কি তরহ হক ওয়ালে আয়েঙ্গে ইসনে মেরি জুবান ইসনে মেরি দুকান কব্জা আই হ্যায় ইসনে মেরা মাল কব্জা আয়া হ্যায় ইসনে মুঝে থপ্পড় মারা হ্যায় ইসনে মুঝে রুসওয়া কিয়া হ্যায়। কিয়ামত মে হক ওয়ালে মে হক কা মুতালবা করেঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসকি নেকিয়া হক ওয়ালো কো দেঙ্গে, ইসলিয়ে কি আখরত মে কোই চিজ কাম আনে ওয়ালি নেই হ্যায় সিওয়ায়ে আমাল কে, সারি নেকি হক ওয়ালে লে উড়েঙ্গে ওর ইয়ে আবিদ নেকি সে খালি হো জায়েগা, হক হুকুক ওয়ালে কা হক বাকি রহ জায়েঙ্গে, ফির হক ওয়ালে কহেঙ্গে হামারে হক পুরা করো, আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুক ওয়ালো কে গুনাহ ইস আবিদ পর ডালেঙ্গে ওর ইসকে নেকি হক ওয়ালো কো দেঙ্গে سمت ریحا فی النار, کوئی صاحب ان کی جہنم میں ڈال دیا جائے گا. میرے دوست عزیزو, یہ معاملہ بہت نازک ہے, بہت نازک ہے. اس لیے اکرام کا خلاصہ یہ ہے, انذر الناس منازلہم, کہ ہر شخص کے مقام پر رکھو, ہر ایک کا مرتبہ پہچانو. یہ علماء ہیں, یہ فقہا ہیں, یہ پرانے ہیں, ہر ایک کا مقام کو پہچان کر اس کے ساتھ معاملہ اس کا مقام کے اعتبار سے کرنا, یہ اسی کو اکرام کہتے ہیں. اللہ کے راستے میں نکلنا اس کی مشق کے لیے ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے صحابہ اکرام کو یہ فرمایا کرتے تھے کہ اجنبی لوگوں کے ساتھ نکلو اللہ کے راستے میں, کہ اس سے تمہارے اخلاق اچھے ہو جائیں گے. فرمایا اکثر مغزم آغیر قومی احسن خلقت, اے اکثر اللہ کرام اپنی قوم کے علاوہ کے ساتھ نکلو. اپنے متعلقین کے ساتھ نکلنے سے اکرام کا مجاہدہ نہیں ہوتا, اجنبی لوگوں کے ساتھ نکلنے سے اکرام کا مجاہدہ ہوتا ہے. اس لیے میرے دوستو عزیز, یہ بات یاد رکھنا کہ اس راستے میں نکلنا اجنبی لوگوں کے ساتھ اصل ہے. کیوں؟ اس لیے کہ امت بنانی ہے. ہمارے کام میں طبقاتی جوڑ کا کوئی تصور نہیں ہے, ہمارے کام میں طبقاتی جوڑ کا کوئی تصور نہیں ہے. کیوں؟ اس لیے کہ طبقات سے امت کٹتی ہے, اور امت کو امت کی بنیاد پر اور امت کو امت کی نسبت پر جمع کیا جائے تو امت جڑتی ہے. اس لیے میرے دوستو عزیزوں, طبقاتی جوڑ کا ہمارے یہاں کوئی تصور نہیں ہے. ہمیں تو دعوت کے ذریعے طبقاتی فرق کو ختم کرنا ہے. امت طبقات بٹی ہوئی ہے. اللہ کی مدد کے رک جانے کا بڑا سبب یہ ہے کہ امت طبقات میں بٹی ہوئی ہے. اے امت کا ایک طبقہ کالے کالوں میں جڑ جائیں, گورے گوروں کے ساتھ جڑ جائیں, تاجر تاجروں کے ساتھ جڑ جائیں, اس کو امت کا جڑنا نہیں کہتے. یہ امت کا تفرقہ ہے. امت کا جڑنا یہ ہے کہ امت دین کی نسبت پر اس طرح جڑے کہ تمام طبقات کے فرق کو ختم کر دے. خدا کرم صلی اللہ علیہ وسلم نے امت اسی طرح بنائی تھی, آپ نے امت اسی طرح بنائی تھی. آپ کے یہاں کالے گورے کا اور زبان کا کوئی فرق نہیں تھا. اس لیے میرے بزرگ دوستو عزیزوں, ہمیں اللہ کے راستے میں نکل کر اس کی مشق کرنی ہے. اجنبی لوگوں کے ساتھ نکلا کرو. مسجد کی جماعت کے ذمہ ہے ہر ساتھی اپنے ساتھ نئے 10 ساتھیوں کو تیار کرے, ہر ساتھی اپنے ساتھ نئے 10 امام والوں کو تیار کرے. ہر مسجد سے نئے نئے ساتھیوں کی جماعتیں لے کر اللہ کے راستے میں نکلو, کہ اللہ کے راستے میں نکل کر اکرام کریں گے تو اس سے اجنبی لوگوں کا اکرام کریں گے تو اس سے ہمارے اندر اکرام کی مشق ہوگی. ہر ایمان والے کا مقام پہچانو. حدیث میں آتا ہے کہ ایک مومن کا مقام بیت اللہ سے اونچا ہے, ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے. اپنے ساتھیوں کے کسی غلطیاں ہو جائیں تو ان کی قربانیوں کو یاد کیا کرو کہ ان کی قربانیاں کیا ہیں. سنت یہی ہے کہ آپ صلی اللہ علیہ وسلم ساتھیوں کی غلطیوں پر ان کی قربانیوں کو یاد دلایا کرتے تھے. ایک جنازہ لایا گیا, حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہا گیا کہ آ کر نماز پڑھا دیجئے. آپ تشریف لائے, حضرت عمر رضی اللہ تعالیٰ نے آپ کو نماز پڑھانے سے روک دیا اور یہ عرض کیا کہ یا رسول اللہ, یہ آدمی اتنا برا ہے اور اپنی برائیوں میں اتنا بدنام ہے کہ ہمیں اچھا نہیں معلوم ہوتا کہ آپ اس کے جنازے پر آئیں اور اس کی نماز پڑھائیں. آپ اس کی نماز نہیں پڑھائیں گے, ہم میں سے کوئی نماز اس کی پڑھا دے گا. وہ آدمی کتنا برا ہوگا جس کی نماز جنازہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو پڑھانا حضرت عمر کو گوارا نہیں تھا. آپ صلی اللہ علیہ وسلم نے اعلان کیا صحابہ میں کہ تم میں سے کسی نے اس کو کوئی عمل کرتے ہوئے دیکھا ہے؟ ایک صحابہ نے کھڑا کر عرض کیا کہ یا رسول اللہ, اس شخص نے اللہ کے راستے میں فلا فلا موقع پر ایک رات پہرا دیا ہے. آپ نے فرمایا, جو آنکھ اللہ کے راستے میں پہرا دینے میں جاگی ہے وہ جہنم کی آگ نہیں دیکھے گی. ایک ایسے آدمی کی خوبی آپ نے اعلان کر کے تلاش کی جو اتنے برے تھے, جن کی نماز جنازہ پڑھوانا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے حضرت عمر کو برداشت نہیں تھا. میرے دوست عزیزو, اس کام کا یہ مزاج ہے اور نبوت کا طریقہ ہے کہ اپنے ساتھیوں کی خوبیاں تلاش کرو, ان خوبیوں کے لین دین کے لیے نکلنا ہے. امت میں بہت سی خوبیاں ہیں, اس اختلاط سے ہمارے اندر خوبیاں منتقل ہوں گی. اس لیے میں عرض کر رہا اللہ کے راستے میں نکلو اجنبی لوگوں کے ساتھ. لوگوں کی خوبیاں دیکھنی ہے, عیوب پر نظر نہ رکھنا. ورنہ یاد رکھنا, جو آدمی مسلمانوں کے عیب کو دیکھے گا, حدیث میں آتا ہے کہ اس کو اس وقت تک موت نہیں آئے گی جب تک کہ اس عیب کے اندر خود مبتلا نہ کر دیا جائے. جو کسی کی عیب جوئی کرے گا اس وقت تک اس کو موت نہیں آئے گی جب تک اس کو اس عیب کے اندر مبتلا نہ کر دیا جائے. اس لیے میرے دوست عزیزو, عیوب سے نظر پھیر لو اور اندر خوبیاں تلاش کر کر کے اپنے اندر پیدا کرو. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر خدمت کے ذریعے اکرام کی مشق کرنی ہے. چھوٹے چھوٹے کام نے ذمے لو, گرے ہوئے کام نے ذمے لو. حضرت اکرم صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ سارے کام تقسیم ہو گئے صحابہ پر, تو آپ نے فرمایا کہ جنگل سے لکڑی چن کر میں لاؤں گا کھانا پکانے کے لیے. اللہ کے راستے میں نکل کر ہمیں اس سے خدمت کی مشق کرنی ہے. کسی کام کو اپنی حیثیت سے نیچا مت سمجھو. اللہ کے راستے میں نکل کر اعمال دعوت سارے اعمال نبوت ہیں. ہمیں اللہ کے راستے میں نکل کر اعمال دعوت میں اس طرح لگنا ہے کہ کسی کام کو اپنی حیثیت سے نیچا مت سمجھو. یہ خدمت اپنے اندر اکرام کی مشق کرنے کے لیے ہے, اپنی ضرورت کے لیے نہیں ہے, بلکہ خدمت اپنی تربیت کے لیے ہے. ابو درداء رضی اللہ تعالیٰ نے حضرت سلمان فارسی کو خط لکھا تھا اور یہ لکھا اس میں کہ مجھے معلوم ہوا ہے کہ تم نے اپنے لیے خادم خرید لیا ہے, اور یہ لکھا کہ میرے پاس خادم کے رہنے کا انتظام تھا لیکن میری بیوی نے مجھ سے کہا کہ خادم لے لو گھر کی ضرورت کے لیے, لیکن میں نے کہا کہ نہیں. میں نے حضرت اکرم صلی اللہ علیہ وسلم کو یہ فرماتے ہوئے سنا ہے کہ جب تک بندہ دوسرے سے خدمت نہیں لیتا اس وقت تک اس کا تعلق اللہ سے, اللہ کا تعلق اس سے باقی رہتا ہے. یہ لکھا ابو درداء رضی اللہ تعالیٰ نے کہ میں نے حضرت اکرم صلی اللہ علیہ وسلم کو فرماتے ہوئے سنا ہے کہ اللہ کا تعلق بندے سے اور بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے جب تک بندہ دوسرے سے خدمت نہیں لیتا. اس لیے میرے دوستو عزیزو, ہمیں اس کی مشق کرنی ہے. اللہ کے راستے میں نکل کر اپنی ضرورت خود پوری کرو, اجتماعی کام میں مدد کرو. آپ صلی اللہ علیہ وسلم جب کھانا پکانے کے لیے جنگل سے خود لکڑی چن کر لا سکتے ہیں, تو میری اور آپ کی کیا حیثیت ہے کہ ہم اللہ کے راستے میں نکل کر کسی کام کے بارے میں سوچیں کہ یہ کام میرے کرنے کا نہیں ہے. خدمت اپنے آپ کو خود پیش کرو, اپنے آپ کو خود خدمت میں پیش کرو. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر اکرام کی مشق کرنی ہے. تو میرے محترم دوست بزرگوں والے جو ہے, আমরা যে আল্লাহ রাস্তা বের হয়েছি, তো আমাদেরকে আরেকটা জিনিসের মস্ক করতে হবে, সেটা হলো ভাই একরাম. বলে যে একরামের নম্বরের মস্ক আমাদেরকে করতে হবে. একরাম এমন একটা জিনিস, বলে যে ভাই যদি এটা আমার মধ্যে এসে যায় তো আমি তো কাল কেয়ামতের ময়দানে পার হয়ে যাব, আর যদি এটার মধ্যে আমার ত্রুটি থেকে যায় তো কাল কেয়ামতের ময়দানে, বলে যে ভাই আমার সমস্ত আমলই অন্যেরা নিয়ে যাবে. বলে যে কিনা এই নম্বরের মধ্যে যে সে এই নম্বরকে হাসিল না করে আর খুব এবাদত বন্দিগি করে, খুব রোজা রাখে, খুব উমরা করে, খুব হজ করে, আর খুব দান খয়রাত করে, সবকিছু নেক আমল করে, তো সে যেন অন্যের জন্যই এই সব কিছু করতেছে, নিজের জন্য কিছুই করতেছে না. কারণ হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে এক আবেদকে আনা হবে যে যার কাছে এরকম সব রকমের এবাদত মজুদ আছে, কিন্তু যখন বলে যে তাকে আল্লাহর সামনে হাজির করা হবে তো অনেক লোক দাবিদাররা খাড়া হবে, কেউ বলবে যে আমার ঘর কব্জা করে নিছিল, কেউ বলবে আমার দোকান কব্জা করে নিছিল, আর কেউ বলবে যে আমাকে যে গালি দিছিল, আমাকে থাপ্পড় দিছিল, বিভিন্ন রকমের প্রত্যেকের দাবি দাওয়া নিয়ে তারা হাজির হবে আল্লাহ তাআলার সামনে. বলে আমাদের এই সমস্ত দাবি পূরণ করে দেন, এর কাছ থেকে আদায় করে দেন. তো আল্লাহ তাআলা বলে যে সেখানে কোন টাকা পয়সা দুনিয়ার কোনো জিনিসই কাজে আসবে না, সেখানে তো নেক আমলই একমাত্র কাজে আসবে, কাজে তার ওই নেক আমল ওই সমস্ত দাবিদারদেরকে দিয়ে দেওয়া হবে এবং তার সম্পূর্ণ নেক আমল থেকে সে খালি হয়ে যাবে, একেবারেই খালি হাত হয়ে যাবে. মেরে মহতরম দোস্ত বলেন যে এরপরে দাবি করনেওয়ালারা দাবিদার আরো বাকি থাকবে, তারা বলে আমাদের কি হবে, আমাদেরও তো অনেক কিছু পাওনা আছে. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ তাদের সম্পর্কে একথা বলা হবে যে তোমাদের গুণা তার মাথায় তার ঘাড়ে চাপায় দাও, তার মাথায় চাপায় দাও, তোর লোক বাকি দাবিদারদের গুণা বোঝা তার বোঝা তার মাথায় চাপানো হবে. আবার যে নিজের নেকি অন্যকে অন্যরা নিয়ে গেল, আবার যে অন্যের গুণা নিজের মাথায় নিয়া, বলে যে এরপরে হাদিসের মধ্যে আসছে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে. তো মেরে মহতরম দোস্তা বুঝব কত বড় কথা, যে এই নম্বরটা যদি হাসিল না হয়, অর্থাৎ অন্যকে আরাম পৌঁছানো, অন্যের খেদমত করা আর অন্যের গুণ তালাশ করা. উনি বলেন যে ভাই এই জমাতে চলতেছি এই জন্যই যে আমি এই গুণকে হাসিল করি. এটার জন্য বলেন যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম রাজি আল্লাহ তাআলাকে এই কথা বলছেন যে তুমি যখন জমাতে বের হও, আল্লাহর রাস্তায় বের হও, অপরিচিত লোকদের সঙ্গে বের হও, নতুন লোকদের সঙ্গে বের হও, খাতির খাতিরের লোক, নিজের পরিচিত লোক, এরকম লোকের সঙ্গে নয়, বলে চিনি না জানি না শুনি না, এরকম লোকের সঙ্গে তুমি বের হও, তাতে তোমার আখলাক সুন্দর হয়ে যাবে, তোমার আখলাক সুন্দর হয়ে যাবে। কারণ এই অপরিচিত লোকের খেদমত করবে, তাদের একরাম করবে, তাদের সুবিধা, তাদেরকে আরাম পৌঁছাবে, তোমার যে এতে তোমার আখলাক সুন্দর হয়ে যাবে এবং তোমার ভিতরে একরাম সিফত পয়দা হবে। এই জন্য বলেন যে আমরা যে আল্লাহ রাস্তায় বের হই, তো আমরা এরকম না করি যে ভাই খাতিরে খাতিরে লোকের সঙ্গে জমাত বানাইলাম। বলে না, আমি তো অপরিচিত লোকদের সঙ্গে জমাতে যাই যাতে আমার ভিতরে ওই একরামের সিফত পয়দা হয়ে যায়, আমার ভিতরে ওই আখলাক সুন্দর হয়ে যায়। অপরিচিত লোক চিনি না জানি না, বলে যে তার খেদমত করতেছি, তাকে আরাম পৌঁছাই দিছি, তার সুবিধা দিতেছি আর তার সব রকম জরুরতকে পুরা করতেছি। তো মেরে মহতরম দোস্তা বুঝব, এই জন্য বলে যে আল্লাহ রাস্তায় যখন আমরা অপরিচিতদের সঙ্গে বের হব, তখন আমাদের ভিতরে এই একরামের মস্ক হবে, খুব ভালো করে মস্ক হবে, তখন একরামের মস্ক করা যাবে। নিজের লোকদের সঙ্গে, নিজের পরিচিত আর নিজের এরকম ভাবে খাতিরের লোকদের সঙ্গে যখন যখন যাব, তো তখন এই জিনিস আর হবে না। আর মেরে মহতরম দোস্তা বুঝব, কোন তবকা কোন শ্রেণী এরকম আমাদের এই মেহনতের মধ্যে নাই। আসলে বলা হল ভাই, সব তবকা খতম করে দিয়া উম্মত বনো, উম্মত উম্মত। রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানায় হুজুর সাল্লাহ ইসলাম তো উম্মত বানাইছিলেন, কোন শ্রেণী বানান নাই। বলে যে তবকা তবকা শ্রেণী শ্রেণী এত বিভক্তি সৃষ্টি করে, বলে যে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করবে, উম্মতকে বিভক্ত করে দিবে। হুজুর একাম সাল্লাহ ইসলামের জমানায় বলে যে সব শ্রেণীর লোক, সব তবকার লোক, এই সবাই এসে জুড়ে গেছিল, সবাই মিলে এক উম্মত তৈরি হয়েছিল। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক, যখন সবাই মিলে একত্র হবে তখন হবে উম্মত। বলে কালো কালোর সঙ্গে, বলে যে সাদা সাদার সঙ্গে, আর এরকম ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে, বলে না না এ তো বিভক্ত হয়ে গেল। বলে যে না, সব এক হয়ে যাও, এক উম্মত তৈরি হও। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তো এক উম্মত বানাইছিলেন, সব শ্রেণীর লোককে একত্র করে ফেলছিলেন, কালো সাদা ব্যবসায়ী সব প্রকারের লোক, বলে যে সব এক হয়ে গেছিল। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে আমরা তো আমাদের এই মেহনতের দ্বারা কোন তবকা কায়েম করতে চাই না, বলে এই শ্রেণীর লোক, এই শ্রেণীর লোক, শ্রেণী এবং তবকা হিসাবে বিভক্ত করতে চাইতেছি না, আমরা তো এই মেহনতের দ্বারা এক উম্মত তৈরি করতে চাইতেছি, সব তবকা মিলে এক হয়ে যাবে আর একে অপরের থেকে গুণ হাসিল করবে, একে অপরের গুণ হাসিল করবে, একে অপরের থেকে তার ভিতরে যে ভালো গুণ আছে সেগুলিকে সে আহরণ করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে আল্লাহ রাস্তায় যখন যাই তো এটার মস্ক করব, এবং এটার মস্ক করার জন্য বলে যে খেদমত আছে, বলে খেদমতের কামকে ছোট কাম মনে না করি, আল্লাহর রাস্তার কোন কামকেই ছোট মনে না করি, সব কামই বড় বড় কাম। দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সফরে সাহাবাদের সঙ্গে চলতেছেন, তো এক জায়গায় বলে খেদমতের কাজ সব সাহাবিরা বন্টন করে নিয়ে গেলেন, তো রসুল্লাহ সেসব বললেন তাহলে আমার ভাগে কি হইল, আমি তো কিছু করলাম না। আচ্ছা ঠিক আছে, আমি বলে যে জঙ্গল থেকে লাকড়ি টোকাই নিয়ে আসব, ওই লাকড়ি খানা পাকাইবার জন্য এটা কাজে আসবে। তো লাকড়ি টোকাইবার কাম রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজের জিম্মায় নিয়ে নিলেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, কোন কামকে বাদ দেওয়া না, কোন কামকে ছোট মনে করা না। বলেন যে ভাই, হাদিসের মধ্যে আসছে বলে একরাম কি, বলে প্রত্যেক মানুষকে তার স্থানে রাখা, এটা হলো একরাম। যে প্রত্যেকের হাইসিয়ত আর মর্যাদাকে বুঝতে হবে, একজন আলেম তার এলেম, সে আলেমের মর্যাদাকে বুঝা সেই হিসেবে তার সঙ্গে আচরণ করতে হবে। একজন যে পুরানা কাম করনেওয়ালা অনেক কোরবানি দিছে এক জমানায়, তো ভাই তার পুরানা কামগুলা সেগুলাকে স্মরণ করতে হবে, সেগুলাকে স্মরণ করে তার সঙ্গে ব্যবহার করতে হবে, তার একরাম করতে হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে ভাই তার পুরানা কোরবানিকে স্মরণ করে তাকে তার সঙ্গে একরামের মামলা করতে হবে। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুজুরের জমানায় এক জানাজা আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জানাজা পড়াইতে যেতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এই লোকের জানাজা পড়াইয়েন না, এই লোক এত খারাপ আর এত যে বদনাম মানুষের মধ্যে, খারাপ কাজের মধ্যে আপনার এই লোকের জানাজা পড়ানোটা ঠিক হবে না, এটাকে আমাদের মধ্যে থেকে কেউ পড়াই দিবে। মেরে মহাজান দোস্তা বুজুগনি বলেন, চিন্তা করতে পারেন যে কি পরিমাণ খারাপ হইলে, কি পরিমাণ মানুষের মধ্যে এরকম ভাবে দুর্নাম তার হয়ে থাকলে হযরত ওমরের মতো মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজা পড়াইতে মানা করতেছেন, যে কি পরিমাণ খারাপ হইলে হইতে পারে। তো তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে আচ্ছা তোমাদের মধ্যে কেউ তার কোন ভালো আমল কেউ দেখছে, তো একজন খারাপ হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ অমুক সফরের মধ্যে অমুক জায়গায় সে এক রাত্রি পাহারা দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারায় যাচ্ছে সে চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষের যে আয়েব তালাশ না করি, দোষ তালাশ না করি, মানুষ তো দোষে ভরা, মানুষের দোষ তালাশ করলে অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, মানুষের মধ্যে গুণ তালাশ করি আর গুণের লেনদেন করি। ইলিয়াস সাহেব আমাদের এই কাম তো হল গুণের লেনদেন, বলে যে ভাই অনেক কিসিমের মানুষ একত্র হইয়া আল্লাহর রাস্তায় চলছি, তা আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে গুণ আহরণ করতেছি, তার মধ্যে কি ভালো জিনিস আছে সেই জিনিসটাকে আমি নিতেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য বলে যে যখন আমরা সব তবকা মিলে, সব শ্রেণীর লোক মিলে, আর এরকম ভাবে নতুন নতুন লোকের সঙ্গে, অপরিচিত লোকের সঙ্গে আল্লাহর রাস্তায় চলব এবং আল্লাহর রাস্তায় বের হয়ে খেদমতের মতো এরকম মামুলি কামকে মামুলি মনে না করে এটাকেও বিশাল মনে করব। চিন্তা করে দেখেন যে একটা রাত্রি পাহারা দিছে, একটু জাগছে সে, বলে এটা কত সাধারণ কাম আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহ রসুল এটাকে কত বড় আমল বাতিয়ে দিয়েছেন, যে এক রাত্রির পাহারার কারণে, এক রাত্রি চোখ জাগরণের কারণে জাহান্নামের আগুন দেখবে না এই চক্ষু। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ রাস্তায় বের হয়ে এই ইকরামের মস্ক করার জন্যই আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে দিছি, কারণ এটা বহুত বড় জিনিস, বহুতই জরুরি জিনিস। তা না হলে আমার জীবনের সমস্ত নেক আমল আমি যেন নিজের জন্য করতেছি না, আমি তো অন্যের জন্য করতেছি। কাল কেয়ামতের ময়দানে মানুষ সবই নিয়ে যাবে আমার কাছ থেকে, আর আমি খালি হাত থেকে দেব। এই জন্য এই ইকরামের নম্বর আমাকে হাসিল করতে হবে। এর জন্যই আল্লাহ রাস্তায় যাইয়া বলে যে ছোট ছোট আমল নিজের জন্য চিন্তা করি এবং এরকম ভাবে অন্যের খেদমত করি এবং প্রত্যেককে আপন আপন হাইসিয়ত এবং তার মর্যাদা অনুসারে তার সঙ্গে ব্যবহার করি এবং তাকে যে স্থানের লোক সেই স্থানে তাকে রাখি, সবার সঙ্গে একরকম ব্যবহার একরকম নয়। তো এভাবে যখন আমরা আল্লাহর রাস্তায় চলব, তো আল্লাহর রাস্তায় এই সিফাতের, এই গুণের, এই গুণকে আমি হাসিল করব, একরামের গুণকে আমি হাসিল করব। یہ تمام کام اللہ کی رضا کے ہی لیے ہوں۔ اپنی نیتوں کو درست رکھنا، اخلاص کیا ہے؟ کسی سے اپنی محنت پر کسی کی ملامت کی پرواہ نہ کرو اور اپنی محنت پر کسی کی شاباشی کے منتظر نہ رہو، بس یہی اخلاص ہے۔ ایک ایک عمل کو اللہ کی رضا کے لیے کرنا ہے، اپنی نیتوں کو درست رکھو، اپنی نیتوں کو درست رکھو۔ جو عمل بھی اللہ کے غیر کے لیے ہوگا وہ جہنم میں لے جائے گا۔ اللہ کی غیر کی رضا یہی عمل کا شرک ہے۔ حدیث میں آتا ہے ادنا ریا بھی شرک ہے، اللہ کی غیر کا ادنا خیال بھی آنا کسی عمل کے کرنے میں یہی شرک ہے۔ اس لیے میرے دوستو عزیزو، اپنے عمل کو اللہ کے لیے خالص کرنا ہے۔ کسی بھی عمل کے کرنے میں اللہ کی رضا کا جذبہ نہ ہو، اللہ کی غیر کی رضا کا جذبہ نہ ہو، ہر عمل کے کرنے میں اللہ ہی کو راضی کرنے کا جذبہ ہو، کیونکہ ایمان اور اخلاص ایک ہی چیز ہے۔ ایک حدیث میں پوچھا گیا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ ایمان کسے کہتے ہیں؟ فرمایا ایمان اخلاص کو ہی کہتے ہیں۔ ہر عمل میں کم سے کم تین مرتبہ اس بات کا دھیان لانا کہ یہ عمل کیوں کر رہا ہوں، کس کے لیے کر رہا ہوں۔ میرے دوستو، استقامت بھی مخلصین کو ہی ہوتی ہے۔ وہ لوگ کان سے ناراض ہو کر چلے جاتے ہیں جن کے کام بندوں کے لیے ہوتے ہیں، اللہ کے لیے نہیں ہوا کرتے۔ یہ بات میری یاد رکھو، ہر وہ آدمی کام سے بیٹھ جائے گا جس کا کام اللہ کے غیر کے لیے ہوگا، کیونکہ اگر اس کو اس کے کام پر درجہ نہ ملا تب بھی وہ ناراض، اور اگر اس کے کام پر ملامت کر دی گئی تب بھی وہ ناراض۔ یہ سمجھ لو کہ جو کام چھوڑ کر بیٹھ رہا ہے ساتھیوں کی وجہ سے، وہ اگر مخلص ہوتا تو کام سے نہ بیٹھتا۔ یہ یقینی بات ہے، یہ یقینی بات ہے۔ یہ کان سے ریاکار ہی بیٹھے گا, کیونکہ حدیث اللہ نے فرمایا قرآن میں لا یأتون الباس الا قلیلا, کہ منافقین آویں گے کان میں تو تھوڑے آویں گے, لا یأتون اللہ الا قلیلا, کہ ذکر کریں گے تو تھوڑا ہی کریں گے, اور نماز کی طرف آئیں گے سستی کے ساتھ آئیں گے. میں آپ کی بہت ضروری بات کر رہا, جو عمل اللہ کی رضا کے لیے نہیں ہوتا اس عمل کے کرنے والے کو عمل پر استقامت نہیں ہوتی. جو عمل اللہ کے لیے کر رہا ہے اس کی کیا پرواہ ہے کہ ذمہ دار خوش ہوئے کہ نہیں, مجھے کوئی درجہ ملا کہ نہیں ملا, کیونکہ جنہیں قیامت میں اللہ رب العزت بعض ایمان والوں کے اعمال کا بدلہ دے کر فارغ ہو جائیں گے. بہت سے مسلمان کہیں گے کہ اے اللہ ہم باقی ہیں, ہمارے عمل کا بدلہ ہمیں نہیں ملا, ہم انتظار میں ہیں, اللہ تعالیٰ تقسیم کا کام کو ختم کر دیں گے. وہ کہیں گے اے اللہ ہم باقی ہیں, اللہ تعالیٰ فرمائیں گے میرے پاس تمہارے لیے کچھ نہیں ہے, دنیا میں تم نے جس کو خوش کرنے کے لیے عمل کیا ہے جا کے اس سے اپنے عمل کا بدلہ لے لو. رو رو کر اللہ تعالیٰ سے اخلاص کو مانتے رہنا ہے. میں بہت ضروری بات کر رہا, استقامت ہی ایمان کی, استقامت ہی اخلاص کی علامت ہے. جو آدمی کام سے بیٹھ جائے سمجھ لو کہ اس کا وہ اپنے عمل پر یا تو اللہ کے غیر سے درجہ چاہتا تھا, یا وہ اپنے عمل کے کرنے پر اللہ کے غیر کی ملامت سے ناراض ہو کر بیٹھ گیا ہے. اس لیے میرے دوستو عزیزوں, اصل بنیادی چیز وہ ایمان اور اخلاص ہے کہ ہر عمل اللہ ہی کی رضا کے لیے ہو, اس کے علاوہ کوئی غرض نہ ہو. ایک بات, دوسری بات یہ ہے اللہ کے راستے میں نکل کر خاص طور پر ہمیں لا یعنی باتوں سے بچنا ہے. لا یعنی باتیں اجتماعی اعمال کے اثر کو ختم کر دیتی ہیں اور انفرادی اعمال میں سے نور نکال دیتی ہیں. لا یعنی باتوں کا کرنا دلوں کو مردہ کر دیتا ہے. ایک میں مختصر عرض کر دوں کہ لا یعنی بات کا کتنا بڑا نقصان ہے اور لا یعنی بات کتنی بڑی رکاوٹ بنتی ہے محنت کے قبول ہونے میں اور شہادت کا درجہ ملنے میں. ایک صحابی احد کے میدان میں شہید کیے گئے, حضور اکرم صلی اللہ علیہ وسلم کے ساتھ احد کے میدان میں, اور وہاں سے ان کے جنازے کو اٹھا کر ان کے گھر پہنچایا گیا. حضور اکرم صلی اللہ علیہ وسلم ان صحابی کے گھر والوں کی تسلی کے لیے, تعزیت کے لیے ان کے گھر تشریف لے گئے. جنازہ ان کا رکھا ہوا تھا, ان کی والدہ ان کے چہرے سے مٹی پہنچ رہی تھی, کیونکہ میدان احد میں شہید ہو کر گرے تو چہرے پر مٹی لگی ہوئی تھی. ان کی والدہ ان کے چہرے سے مٹی پہنچ رہی تھی اور کہہ رہی تھی کہ اے میرے بیٹے تجھے جنت مبارک ہو, کیونکہ جنت کے ہونے میں کیا شک ہے. جب احد کے میدان میں اور کافروں کے ہاتھوں شہید کیے گئے, ان کی والدہ نے کہا میرے بیٹے تجھے جنت مبارک ہو. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا ان کی والدہ سے تم نے ان کو جنتی کیسے کہہ دیا, تمہیں کیا معلوم کہ انہوں نے اللہ کے راستے میں نکل کر لا یعنی باتیں کی ہوں. انہوں نے اللہ کے راستے میں نکل کر لا یعنی باتیں کی ہوں, تمہیں کیا معلوم کہ یہ جنتی ہے. یا کسی کو کوئی ایسی چیز دینے سے روک لی ہو جس کے استعمال کے لیے دینے میں اس کو کوئی نقصان نہیں تھا, کہ ہمارے ساتھی یہ تو میرا لوٹا ہے, یہ تو میری چادر ہے, یہ تو میری لاٹھی ہے, یہ تو میرا بستر ہے. ضرورت کی چیز کو استعمال کے لیے دینے سے روک لی ہو یا اسے ہوا کے راستے میں نکل کر کوئی لا یعنی بات کی ہو تو تم نے اس کو جنتی کیسے کہہ دیا, اس کا بڑا نقصان ہے, اس سے اپنے آپ کو بچاویں. کرنے کی باتیں کریں اور لا یعنی باتوں سے اپنے آپ کو بچاویں. ہمیں اللہ کے راستے میں نکل کر اس کی بھی مشق کرنی ہے. یہ نہیں کہ اللہ کے راستے میں نکل کر لا یعنی باتیں نہیں کرنی, نہیں, اللہ کے راستے میں نکل کر تو لا یعنی باتوں سے اپنے آپ کو بچانے کی مشق کرنی ہے. اس طرح ہمیں یہ چھ صفات اپنے اندر پیدا کرنی ہے. اس کے لیے ہم اللہ کے راستے میں نکل رہے ہیں. تو میرے محترم دوست بزرگوں بولیں جی بھائی, এরপরে আরেকটা জিনিস যেটা আমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানায় হাজির করতে হবে সেটা হলো এখলাসের সিফাত, এখলাসের গুণ আমাদের মধ্যে. এখলাস বলেই হইল যে মানুষ যে কোনো আমল করে সে আমলের মধ্যে কেউ তিরস্কার করে এটারও পরোয়া করে না, আর কেউ সাবাস সাবাস মারহাবা বলে, কেউ প্রশংসা করে এটারও সে যে এটারও সে আশা করে না. তো মেরে মহাশালাম দোস্তার বুঝুক, শুধু আল্লাহকে রাজি করার জন্যই মানুষ যে আমল করে, আর কোন উদ্দেশ্য তার থাকে না, কোন আল্লাহ ছাড়া আর কাউকে রাজি করা তার উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে রাজি করাই তার উদ্দেশ্য থাকে. তো বলে এটা কি এখলাস বলে. তো হার আমলের মধ্যে আমাদেরকে এই জিনিসের মস্ক করতে হবে যে আমার প্রত্যেকটা আমল যেন আল্লাহকেই রাজি করার জন্য হয় আর কারোর জন্য না হয়, মানুষের জন্য না হয়, অন্যের জন্য না হয়, শুধু আল্লাহর জন্য হয়। কেন? এই জন্য যে এখলাস এত বড় এক আমল, যে এখলাসের সঙ্গে যে আমল করবে সেই আমলের বদলা তো আল্লাহ তাআলার কাছ থেকে পাবে। আর যে এখলাস ছাড়া, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছাড়া আর কাউকে রাজি করার উদ্দেশ্য সে করছে, তো মেরে মহতরম দোস্ত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে সে কোনো বদলা পাবে না। বলে যে আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের এখলাসের উপরে আমল করার কারণে প্রত্যেককে তার বদলা দিয়া যখন আল্লাহ তাআলা অবসর হবেন, তো অনেক মুসলমান যখন বাকি থাকবে তাদেরকে কোনো কিছু বদলা দেওয়া হবে না। তো তারা বলবে, আল্লাহ আমরা তো বাকি আছি, আমরাও তো অনেক মেহনত করছি, অনেক আমল করছি। তো আল্লাহ তাআলা বলবেন যে তোমরা আমল করছো ঠিকই, কিন্তু আমাকে রাজি করার জন্য করে নাই, তোমরা যাকে রাজি করার জন্য করছিলা তার কাছ থেকে তোমরা আজ বদলা নিয়ে নাও। তুমি এর মহতরম দোস্ত, কেয়ামতের দিন কে বদলা দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বদলা দেওয়ার ক্ষমতা তো নাই। এই জন্য এখলাসের মশক করতে হবে, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে উদ্দেশ্য বানায় আমি হার কাজকে করব। প্রত্যেক কাজের শুরুতে, মাঝখানে এবং শেষে আমি আমার এখলাসকে, আমার নিয়তকে আমি যাচাই করব এবং সেই আছে কিনা এটাকে আমি ঠিক করব। তো এখলাসের নম্বর আমরা হাসিল করব। দ্বিতীয় হল মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে এখলাসের সঙ্গে কাজ করে, বলে যে সে জমতে পারে, কাজের উপরে ইস্তেকামত হাসিল করতে পারে। এখলাস ছাড়া কখনোই কাজের উপরে ইস্তেকামত হাসিল হবে না, কাজের উপরে জমতে পারবে না। এই যে আমরা কাম করতে করতে কাম ছেড়ে দেই অথবা কামের থেকে বসে দেই, বলে যে কাম করি না আর, এখন আগে করতাম এখন করি না। তো বলে যে আমি মুরব্বীর উপরে নারাজ হয়ে গেছি, অমুকের উপরে নারাজ হয়ে গেছি, তো নারাজ হয়ে আমি কাম ছেড়ে দিছি। তো এইটা এই কথারই প্রমাণ করে যে আমি তো আল্লাহর জন্য করি নাই। যদি আমি আল্লাহর জন্য করতাম, আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আল্লাহ তারা সবসময় আছেন, তো আল্লাহকে রাজি করার জন্য যদি আমি করতাম, তা আমি তো সর্বদাই আমল করতাম। আমি কোনো মর্তবা হাসিল করার জন্য, কোনো মর্যাদা হাসিল করার জন্য, কারো নৈকট্য হাসিল করার জন্য অথবা কাউকে খুশি করার জন্য আমি কাম করছি, সে নাখোশ হয়ে গেছে, সে নারাজ হয়ে গেছে, সে হয়তো আমাকে ওই মর্যাদা দেয় নাই, তো এই জন্য আমি কামটাকে ছেড়ে দিছি, তো আমি তো এখলাসের সঙ্গে কাজ করি নাই। সেই জন্য বলে যে কাম থেকে সরে যাওয়া, বলে যে এইটাই এই কথা প্রমাণ করে যে আমি এতদিন যা কাম করছি আমি এখলাসের সঙ্গে করি নাই, আমি দুনিয়ার কোনো উদ্দেশ্যকে হাসিল করার জন্য করছি। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখলাসওয়ালা কখনোই কাম থেকে হটতে পারে না, এখলাসওয়ালা তো সর্বদা কামের মধ্যে জমে থাকবে। আরে তাকে জিজ্ঞাসা করলেও জমবে, আর তাকে জিজ্ঞাসা না করলেও সে কাজ করতেই থাকবে। মানে আমি তো আল্লাহর জন্য করতেছি, আমাকে কেউ জিজ্ঞাসা করুক, আমার কেউ দুই পয়সার দাম দেক, আমি আমার আমাকে কেউ মর্যাদা দেক, এদের জন্য তো আমি কাজ করতেছি না, আমি তো এই কামকে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করতেছি। যে আল্লাহকে রাজি করার জন্য এই কাম করবে, সে কখনোই এই কাম থেকে হটবে না, কামের উপরে জমে থাকবে, ইস্তেকামত হাসিল করবে। ইস্তেকামত হারাই হইল তখনই যখন কিনা মানুষ কাজ থেকে হইতে যায়। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলছেন আরেকটা কথা, যে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে লায়ানি কাজ থেকে নিজেকে বাঁচাইবার মশক করব। লায়ানি বলে বেহুদা কাজ, বেকার কাজ, অনর্থক কাজ, যেটার মধ্যে না দুনিয়া আখিরাতে কোনো ফায়দা আছে, এমন কথাবার্তা করা, এমন কথাবার্তা বলা, বলে এই সমস্ত লায়ানি কাজ থেকে আমি নিজেকে বাঁচাইবার মশক করব। কারণ এই লায়ানি কাজকে মামুলি মনে মনে না করি, যে আমি একটা লায়ানি কথা বললাম, লায়ানি কাজ করলাম, লায়ানি মানে অনর্থক আর কি, বেহুদা, যেটা যেন আমার না দুনিয়ার দুই পয়সা লাভ হইল, না আমার আখেরাতের কোনো নেকি হাসিল হইল, এরকম কোন কাজ আমি এটাকে খুব মামুলি মনে করে এই সমস্ত কাজে লিপ্ত হই। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই লায়ানি কাজ যে কত বড় আমাকে বঞ্চিত করে দিবে আর কত বড় যে আমাকে মাহরুম করে দিবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, বলেন যে একজন সাহাবি ওহদের ময়দানে শহীদ হয়েছেন, আবার যে শহীদ হওয়ার পরে মাটিতে যখন পড়ছে তো মুখে টুকে মাটি লাগছে, তার জানাজা উঠাইয়া মদিনাতে তার বাড়িতে আনা হয়েছে, তার মা তার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ঘরওয়ালাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাড়িতে গেছেন তো তার মা ছেলের মুখ থেকে মাটি মুছতেছিল, যে মাটি মাটিতে পড়ার কারণে মুখে লাগছিল সেগুলি মুছতেছিল, আর বলতেছিল এই কথা যে বেটা তোমার জন্য জান্নাত মুবারক হোক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করে এই কথা বললা জান্নাত মুবারক হোক? তুমি কি জানো সে কোন, সে হয়তো এই আল্লাহর রাস্তায় কোন লায়ানি কাজ করছে, কোন অর্থক কাজ করছে, অথবা কোন প্রয়োজনে কারো প্রয়োজনের জিনিস তার কাছে চাইছিল, দিলে তার কোনো ক্ষতি হইত না, তার কোনো লোকসান হইত না, কিন্তু সে দেয় নাই, বকিলি করছে, সেখানে কি প্রণতা করছে? আরে ভাই আমার বিছনার উপরে কেউ শুইছে তা আমি করছি, এটা আমার বিছনা, এখানে কেউ শুইতে পারবে না, এটা আমার লোটা কেউ ধরতে পারবে না, এটা আমার লাঠি কেউ লইতে পারবে না, তুমি এর মহাতরাম দোস্ত আমার লাঠিটা যদি কেউ ধরে, আমার লোটাটা যদি কেউ একটু ইস্তেমাল করে, আমার বিছনার উপরে একজন যদি বসে তা আমার কি ক্ষতি হয়ে যাবে, দুনিয়ার কি লোকসান হয়ে যাবে, আখেরাতের কি লোকসান হয়ে যাবে, কিন্তু মেরে মহাতরাম দোস্তা বুঝব এইটুকু আমি বরদাস্ত করি না। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে বললা তাকে সুসংবাদ দিলা জান্নাত মুবারক হোক, তুমি কি জানো যে সে হয়তো কোন লায়ানি বেহুদা কথাবার্তা বেহুদা কাজ সে এই সফরের মধ্যে করছে, অথবা কোন এরকম কারো প্রয়োজন লাগছে এমন কোন জিনিস তার কাছে ছিল, সেটা যেটা দিলে তার কোনো ক্ষতি হইত না, সে দেয় নাই, তারপরেও এরকম কোন কাজ করছে? তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য লায়ানি কাজ থেকে এই রাস্তায় খুব নিজেকে বাঁচাইবার মস্ক করতে হবে, বাঁচতে হবে, এমন কথা মানে বলতেছেন না উনি। এই জন্য যে আমরা তো এগুলি তো অভ্যস্ত হয়ে গেছি, আমাদেরকে তো এগুলি করার অভ্যাস হয়ে গেছে আমাদের মধ্যে, এখন আমাদেরকে এই রাস্তায় বের হয়ে এই লায়ানি কাজ থেকে বাঁচার জন্য মস্ক করতে হবে, নিজেকে বাঁচাইবার চেষ্টা করতে হবে। আল্লাহ কে রাস্তে কি কতনি দিল মে আজমত হো, اور اللہ کے راستے میں نکلنے میں ہمارا جذبہ صحابہ کے جذبے کے عین مشابہ ہو تو پھر ہمیں اللہ کے راستے سے وہ ساری ہدایت اور نعمتیں ملیں گی جو صحابہ کو ملی ہیں۔ اس لیے میرے دوست عزیزو، پہلے دل کے یقین سے یہ بات اچھی طرح یاد کر لو اور دل میں اتار لو، اللہ کے راستے کی نقل حرکت سے بڑھ کر کوئی عمل اللہ کی رضا کے لیے اس سے بڑھ کر کوئی عمل نہیں ہے۔ سب سے بڑا عمل اللہ کی رضا کا، مولیٰ صاحب فرماتے تھے اتنا مخلوق کو خالق کی راہ پر لانے کی کوشش کرو گے اللہ کو اتنا ہی زیادہ راضی کرو گے۔ اللہ تعالیٰ کا انبیاء علیہ السلام جو تعلق ہے وہ اللہ کے بندوں کو اللہ کی راہ پر لانے کی لائن کی اذیتوں کے برداشت کرنے کی وجہ سے ہے۔ اس لیے میرے دوستو عزیزو، اس راستے کی ہمارے دل میں بہت عظمت ہو، اللہ کے راستے کی ایک صبح ایک شام دنیا ما فیہا سے افضل ہے۔ اس کا مطلب یہ نہیں ہے کہ دنیا کا تھا تو سامان سے افضل ہے، یہ تو لوگ غلط سمجھتے ہیں، حالانکہ دنیا کی حیثیت تو اللہ کے نزدیک مچھر کے پر کی بھی نہیں ہے، وہ تو سمجھانے کے لیے مچھر کا پر کہہ دیا کہ اگر مچھر کے پر کی بھی حیثیت ہوتی تو اللہ ایک کافر کو گھوٹ پانی نہ پلاتے، مچھر کا پر سمجھانے کے لیے کہا ہے، ورنہ مچھر کے پر کی بھی حیثیت نہیں ہے۔ تو پھر یہ کہنا کہ اللہ کے راستے ایک صبح ایک شام دنیا سے افضل ہے، تو دنیا تو خود بے حیثیت ہے، اس کا اللہ کے راستے سے کیا مقابلہ؟ دیکھو میرے دوستو عزیزو، اس کا مطلب یہ نہیں ہے کہ دنیا کے سامان سے اللہ کے راستے کی نقل حرکت افضل ہے، بلکہ اپنے مقام پر رہ کر اعمال صالحہ کرنے سے اللہ کے راستے کی نقل حرکت افضل ہے۔ اس کا مطلب یہ ہے، دنیا اس سے مراد نہیں ہے، اس سے مقام پر رہ کر اعمال صالحہ کرنا مراد ہے، اللہ کے راستے میں نکل کر عبادت کا کرنا اپنے مقام پر رہ کر کرنے سے وہ درجہ افضل ہے۔ فضل اللہ المجاہدین علی القاعدین اجرا عظیما، اللہ نے راہ میں نکلنے والوں کے کا درجہ بیٹھ کر عمل کرنے والوں سے بدرجہ اونچا رکھا ہے، اس کا کوئی مقابلہ ہی نہیں ہے۔ دیکھو تو صحیح، اگر یوں کہا جائے کہ فلاں بادشاہ فقیر سے افضل ہے تو اس سے تو بادشاہ کی کوئی حیثیت نہیں بنتی اور کوئی فضیلت قائم نہیں ہوتی۔ میرے دوستوں سے یہ کہا جائے فلاں بادشاہ سارے بادشاہوں سے افضل ہے، پھر تو بادشاہ کا مقام ہوگا۔ اگر یوں کہا جائے کہ اللہ کے راستے میں نکلنا دنیا سے افضل ہے تو یہ تو ایسا ہے کہ کہنا کہ فلاں فقیر بادشاہ سے افضل ہے، نہیں، بادشاہ کا مقابلہ بادشاہوں سے ہوگا تب اس کی افضلیت ہوگی۔ اس لیے یاد رکھنا یہ بات میں کہہ رہا ہوں، اللہ کے راستے کی نقل حرکت کے برابر کوئی عمل اللہ کی رضا کا، اللہ کو راضی کرنے کے برابر نہیں ہے۔ سب سے زیادہ اللہ کے قرب کا ذریعہ اللہ کے راستے کی نقل حرکت ہے. وجہ اس کی یہ ہے کہ انفرادی عبادت, انفرادی طب پر دین پر چلنا, یہ دین تو ہے, دین کی نصرت نہیں ہے. یہ دین ہے, دین کی نصرت نہیں ہے. دین کی نصرت ہے کہ اعمال کو لے کر نقل حرکت میں آنا, اعمال کو لے کر نقل حرکت میں آنا, یہی دین کی نصرت ہے. امت کے دین کو لے کر دعوت کی نصرت اور نقل حرکت, اس کا کوئی متبادل نہیں ہے جو دین کی مدد کر سکے. دین کی نصرت اللہ کے راستے کی نقل و حرکت ہی ہے. اس سے دین کے کسی شعبے کا انکار نہیں ہے, کیونکہ نقل و حرکت دین کے سارے شعبوں کے احیاء کے لیے ہے. اس سے دین کے کسی شعبے کا انکار نہیں ہے, بلکہ نقل و حرکت حضور اکرم صلی اللہ علیہ وسلم نے علماء صحابہ کو بھی حرکت میں رکھا. معاذ بن جبل رضی اللہ تعالیٰ عنہ نے جمعہ کی نماز پڑھنے کے لیے, معاذ رضی اللہ تعالیٰ عنہ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے اور جماعت روانہ ہو گئی. معاذ بن جبل رضی اللہ تعالیٰ عنہ جمعہ کی نماز پڑھنے کے لیے ٹھہر گئے, جماعت روانہ ہو گئی. یہ واقعہ ہے حضرت عمر کے زمانے کا, یہ واقعہ حضرت عمر کے زمانے کا. عمر رضی اللہ تعالیٰ عنہ کا یہ کہنا یہ ہے کہ خلافت راشدہ تک ایسی دعوت تھی کہ علماء صحابہ کو بھی حرکت میں رکھا گیا. حضرت عمر رضی اللہ نے فوراً یاد دلایا کہ معاذ تم بھول گئے کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے عبداللہ بن رواحہ سے کیا فرمایا تھا جب وہ جمعہ کی نماز پڑھنے کے لیے جماعت روانہ ہو گئی, جو ٹھہر گئے تھے, کہ اگر ساری دنیا کا مال خیر کی راہ میں خرچ کر دو اللہ کی رضا کے لیے, تب بھی صبح نکلنے والی جماعت کی فضیلت حاصل نہیں کر سکتے. آپ نے اپنی امت کو ایسا نقل و حرکت پر ڈالا تھا کہ کوئی عبادت, کوئی عمل, کوئی انفاق, کوئی اللہ کی راہ میں خرچ کرنا, کوئی عمل اس کے برابر رکھا ہی نہیں تھا, تاکہ امت کے اندر جمود نہ پیدا ہو. کہ امت کا جمود امت کے اس طرح سڑنے کا سبب ہے جس طرح پانی کا ٹھہراؤ پانی کے سڑنے کا سبب ہے, اور امت کی نقل و حرکت اس طرح پاکیزگی کا سبب ہے جس طرح جاری پانی پاک رہنے اور پاک کرنے کا سبب ہے. اس لیے میں عرض کر رہا کہ اللہ کے راستے کی نقل و حرکت کا کوئی متبادل نہیں ہے, کوئی متبادل نہیں ہے. ہر ایمان والا اس کا محتاج اور مکلف ہے اور معمور ہے, کیونکہ اللہ کے راستے کا خروج اللہ کے امر کی وجہ سے, انفرو نکلو اللہ کے راستے میں, یہ انفرو بحیثیت امت کے امر ہے. یہ امر صحابہ کے لیے نہیں ہے صرف, یہ امر بحیثیت امت کے ہے, انفرو کہ نکلو اللہ کے راستے میں. یہ تبلیغ جماعت کا کام نہیں ہے, امت کا کام ہے. اللہ کا امر ہے سب کے لیے, نکلو اللہ کے راستے میں. یہ انفرو کا حکم صحابہ کے زمانے کے لیے نہیں ہے, یہ بحیثیت امت کے ہے. امت اس امر کو بھولے ہوئے ہیں, امت اس امر کو بھولے ہوئے ہیں. میں آپ سے عرض کروں کہ دعوت امت کے لیے باعتبار عبادت کے, امت کے لیے دعوت کا امر باعتبار عبادت کے ہے. ہر صحابی حرکت میں تھا, ہر صحابی, یہ امت کا صحابہ امت کا اول حصہ ہے, ہم ہمارے بازار امت کا آخر حصہ ہیں. میں عرض کر چکا کہ امت کے بازار سدھریں گے یہ تو بدبو نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے, امام مالک کے اندر ایک قول ہے. یہ میرے دوستو کام کی دل میں بہت عظمت ہو, صحابہ کے خروج کے واقعات خوب بیان کرو, خوب بیان کرو, خوب بیان کرو. اللہ کے راستے کی پیدل میں پیدل چلنا, اس کے فضائل خوب بیان کرو, خوب بیان کرو. پیدل چلنا تو اللہ اکبر, پیدل چلنے جو غبار ہوئے گا نا, وہ غبار جنت میں جنتیوں کے حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کا استعمال کیا جائے گا. جو غبار اللہ کے راستے میں نکل کر پیدل چلنے سے اڑے گا, وہ جنت کے میں جنتی کو حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کا استعمال کیا جائے گا. ایک صحابی راستے سے ہٹے, فرمایا آپ نے فرا, یہ فرا ہے نا, کہ جی وہی ہے, بلاؤ اس کو. آپ نے فرمایا الگ کیوں کہ چل رہا ہے سب سے راستے سے, کہ غبار اڑ رہا ہے. فرمایا اس غبار سے بے رغبت نہ ہو, یہ غبار جنت میں جنت کے حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کا استعمال کیا جائے گا. اصل میں حیات صحابہ نہیں پڑھتے ہم, یعنی ہمارا مزاج ہی نہیں بن کے دے رہا کہ اس محبت کرنے میں صحابہ والے جذبے پر آویں. یہ سمجھتے ہیں کوئی تبلیغ تنظیم ہے, لوگوں میں دین دین کے لانے کی, حالانکہ نقل و حرکت بذات خود مقصود ہے, مطلوب ہے. اس لیے میرے دوست عزیزو خوب دعوت کو سمجھو, اور دیکھو اللہ کے راستے میں نکلنا گھر سے اللہ نے شمار کر دیا. ہر فرد کو دعوت دیتے ہوئے جاؤ. حضور اکرم صلی اللہ علیہ وسلم کسی انسان کا درجہ اس سے کم نہیں سمجھتے کہ آپ اس کو دعوت دیں. انفرادی دعوت خوب دو. میں نے پتہ بھی عرض کیا تھا کہ انفرادی دعوت کے ساتھ اللہ کی غیبی نصرتیں ہیں, کہ آپ صلی اللہ علیہ وسلم نے سفر میں چلتے ہوئے ایک فرد کو دعوت دی, اپنی رسالت کی طرف بلایا اس کو. اس نے کہا کون گواہ ہے؟ فرمایا طرف گواہی دے گا کہ میں اللہ کا رسول ہوں. یہ غیبی مدد ہے, یہ غیبی نصرت ہے. غیبی نصرت انفرادی دعوت کے ساتھ ہیں. اس لیے میرے دوستو عزیزو خوب شوق و جذبے سے نکلو, اور ہر ایک کو اسی جذبے سے نکالو. دیکھو بھائی اس کام میں نقل و حرکت ہی اصل ہے. آپ کو واض و نصیحت اور طریقے کسی بھی تحریک تنظیم میں مل جائیں گے. اس کام کا امتیاز ہی خروج ہے, اس کام کا امتیاز ہی خروج ہے. ہر قیمت پر نکلو, ہر قیمت پر نکالو. پھرنا بذات خود مطلوب ہے. یہ ہرگز نہ کہنا کہ فائدہ نہیں ہوا تو نکلنے سے کیا, جب کچھ سیکھنے سے نکلنے سے کیا فائدہ, یہ کبھی مت کہنا. اللہ کے راستے کا نفر بذات خود مطلوب ہے, مقصود ہے. کیونکہ جس طرح عبادت اللہ کا امر ہے, نکلنا اللہ کا امر ہے. ان فرو کہ نکلو ہلکے ہو یا بوجھل, اس طرح ہم دعوت دیتے ہوئے جائیں. لا یعنی باتیں نہ ہوں, یہ نظر نیچی ہوں. ہماری تو چال سے ہی لوگوں کو, ہماری تو چال ہی لوگوں کے لیے دعوت ہو جائے گی کہ یہ کس مقصد کے لیے نکلے ہوئے ہیں. دنیا کی چیزوں کو حقارت کی نظر سے دیکھنا تو پھر دنیا کی حقارت دل میں پیدا ہوگی. اگر اللہ کے راستے میں نکل کر دنیا کو عظمت کی نظر دیکھو گے, پہلے سے زیادہ دنیا کی محبت لے کے لوٹو گے. اس طرح ہمیں دعوت دیتے ہوئے چلنا ہے, سواری میں ہے یا پیدل ہے, ہمیں ہر ایک کو دعوت دینی ہے. ہر ایک کو دعوت دیتے ہوئے جاؤ, ہر ایک کو دعوت دو. کسی ایک کا بھی کوئی ایک بھی اگر دعوت دینے سے رہ جاوے, چھوٹ جاوے, تو اس میں اپنا نقصان یقین کیجو. اس طرح تاجر گاہک کے ہاتھ سے نکل جانے پر اپنا نقصان یقین کرتا ہے, اس طرح نقصان یقین کیجو کہ ہاں ایک بندہ میرے ہاتھ سے نکل گیا, میں اس کو دعوت نہیں دے سکا. انہوں نے لیا تھا مدد ہے. میرے نزدیک ایک ایک فرد کو دعوت دینا اتنا اہم ہے کہ اگر کوئی شخص اپنی نفل نماز میں مشغول ہے اور نیا آدمی ایسا آ جائے جس تک دین کی بات نہیں پہنچی اور اس کے ٹھہرنے کی توقع نہیں ہے, تو نماز توڑ کر پہلے اس کو دعوت دے, پھر نماز پوری کرے, پھر نماز دہراوے. مولیا سے مسئلہ تو چھپا ہوا ہے. اتنی اہمیت حضرت کی ہاں دعوت دینے کی. ہم سمجھتے ہیں ڈھائی گھنٹے میں یہ کام کرنا ہے, نہیں. دعوت دو چوبیس گھنٹے کا سب کی فکر کا نام ہے. اللہ کے بندوں کے لیے صحابہ کی طرح مغموم ہونا یہی دعوت سے مطلوب ہے. اس لیے میرے دوستو عزیزو دعوت تو بے چینی کا نام ہے. یہ نہیں ہم نے اتنے بجے دعوت دے دی پھر تجارت میں لگ گئے, نہیں. ہم تجارت سے نہیں روکتے, تجارت کر رہے ہو آنے والوں کو دعوت دیتے رہو. اللہ تعالیٰ ایسا مستغنی کر دے گا تمہیں تجارت سے. آئے میں کیسے عرض کروں, اب تو یہ سمجھتے ہیں کہ اگر تجارت میں نہ لگیں گے تو نقصان ہوگا, اور اللہ تعالیٰ یہ چاہ رہے ہیں کہ میرے کام میں لگے اور میں اس کے کام غیر سے برے کروں. صحابہ کرام کی محنت کا وقت بڑھ گیا, مدینہ وقت کم ہو گیا, کمائی کا وقت کم ہو گیا. اللہ تعالیٰ نے باغات کو میں سال میں تو مرتبہ پھل دے دیے, اور تجارت ایسی کہ مٹی کو ہاتھ لگاوے تو سونا ہو جاوے, ایسی تجارتیں. لیکن میرے دوست عزیزو بات یہ ہے, ہر سب عزت ہے جو اپنی دنیا کے نظام کو سامنے رکھ کر اس راستے میں نکلے گا, ایسے لوگوں سے دنیا میں کوئی دینی انقلاب کبھی نہیں آئے گا. خوب فضائل بیان کرو نکلنے کے, خوب فضائل بیان کرو پیدل چلنے کے, خوب فضائل بیان کرو. میں عرض کر چکا سب سے زیادہ اللہ کے غصے کو ٹھنڈا کرنے والا عمل ہے اللہ کے راستے میں پیدل چلنا, اور مسجدوں کو آباد کر کے اعمال سے لوگوں کو مسجد کی طرف لانا, مسجدوں لوگوں کو ملاقات کر کے مسجد کی طرف لانا. یہ میں بار بار کہہ رہا ہوں, سارے ملکوں سے کہہ رہا ہوں, بار بار کہہ رہا. یہ اللہ کے غصے کو سب سے زیادہ ٹھنڈا کرنے والا اور عذاب کے, یہ اللہ کے عذاب کو ٹال دینے والا عمل ہے. ورنہ رواجی طریقے ہیں بات کا پہنچا دینا, رواجی طریقہ ہے, اپنے ماحول میں لانا سنت طریقہ ہے, اپنے ماحول میں لانا سنت طریقہ ہے, بات کا پہنچا کر فارغ ہو جانا رواجی طریقہ ہے. ہمیں صحابہ کی محنت میں مسجد کے ماحول میں لانا ملتا ہے. یہ دعا ہمیں لیتے ہیں جو اللہ کے غصے کو ٹھنڈا کرنے والے ہیں, ایک پیدل نقل حرکت اور ایک مسجدوں کا آباد رکھنا. اب ہم یہ ہے ٹرین میں یا بس میں جہاں بھی ہیں, دیکھو بھائی ہر ایک کے پاس کتاب اپنی اپنی ہونی چاہیے. میں نظام الدین میں روزانہ یہ بات کہتا ہوں, روزانہ, کیونکہ اجتماعی تعلیم کا وقت ہی کتاب نہیں ہے, وہ تو فارغ وقت بھی مولانا صاحب کے بیان میں ہے, حلق ہدایات میں ہے کہ فارغ اوقات بھی نہیں کتابوں کو پڑھتے رہو, فارغ وقت میں اللہ یعنی باتیں کریں گے, اخبار پڑھیں گے, ٹرین میں بیٹھے ہو, کوئی ادھر کوئی ادھر, کوئی سیٹ پہ کوئی سیٹ پہ. اس لیے ہمیں اگر ہر ایک کے پاس اپنی کتاب ہوگی تو وہ تنہائی میں بھی انہیں کتابوں کو پڑھتا رہے گا. یہ کتاب تعلیم میں رہو, کتاب تنہا بھی پڑھتے رہو, جہاں تعلیم کا موقع ہو وہاں تعلیم کرو, اور انفرادی دعوت خوب دو, ہر ایک سے ملاقات کرو. کسی کے بارے میں یہ نہ سوچنا کہ اس سے بات کرنا مناسب نہیں ہے, ورنہ تم داعی نہ کہلاؤ گے. داعی تو وہ ہوتا ہے جو آپ صلی اللہ علیہ وسلم حضرت حمزہ کے قاتل کی بھی ہدایت کے طالب ہیں, ستانے والوں کی بھی ہدایت کے طالب ہیں. جنہیں ستایا عمر ابن وہاب آپ کو عمل کرنے کے لیے آئے, فرمارے عمر کو چھوڑ دو, اسے میرے پاس آنے دو. فرمایا عمر میرے قریب آ جاؤ, حالانکہ وہ تلوار لے کے قبر کرنے کے ارادے سے آئے, آپ دعوت دے رہے, اور عمر ابن وہاب نے وہی اسلام قبول کیا, حالانکہ آئے تو مکہ مکرمہ سے آپ کو قبر کرنے کے لیے. میری عرض یہ ہے کہ اس کام کو ہم مزاج نبوت اور جذبہ نبوت کے بغیر کر ہی نہیں سکتے. اپنے اندر جذبہ پیدا کرو, ہر ایک کی طرف خود لپکا کرو دعوت دینے کے لیے. ایک ایک امتی کی کا غم اللہ تعالیٰ سے تنہائی میں مانگا کرو, اے اللہ ہمارے دل میں امت کی ہدایت کا غم پیدا فرما دے, جس غم سے تجھے صحابہ کا نواز جاتا, یہ دعا مانگا کرو. اس طرح ہم ٹرین میں بس میں جا بھی ہیں دعوت دیتے ہوئے جائیں, نمازوں کا خوب اہتمام کریں, ٹرین میں بھی نماز پڑھیں, کھڑے ہو کر پڑھیں, بیٹھ کر نماز فرض نماز نہیں ہوتی. سنتیں سواری میں معاف ہیں, یہ نہیں کہ سفر میں سنتیں چھوڑ دو. اللہ کے راستے میں نکل کر تو عوامین کا سنتوں کا خوب اہتمام کرو, خوب اہتمام کرو. ہاں ٹرین کے اندر ہو تو پھر فجر کی دو سنتیں اور وتر کا اہتمام کرو, باقی سنتیں سواری پر چھوڑ دینا سنت ہے, باقی سنتوں کا سواری پر چھوڑ دینا سنت ہے. لیکن فجر کے پہلے کی دو سنتیں اور یہ وتر کا اہتمام کرو اور فرائض کا اہتمام کرو, اور نماز فرض نماز کھڑے ہو کر پڑھو چاہے ٹرین میں کیوں نہ ہو. اس طرح ہمیں نماز کا اہتمام کرنا ہے. جہاں ہمارا رخ بنا ہے جماعت کا وہاں پہنچ کر ہمارا کام مسجد سے ہی شروع ہوگا. جاتے ہی سب سے پہلا کام یہ ہے کہ مشورہ کر لو. میں عرض کر چکا ہوں کہ مشورے میں سارے ایمان والوں کو شریک کرو, سب سے رائے لو, سب کو اپنی محنت میں سب کو شریک کرو, اور 24 گھنٹے کا مشورہ کر لو. مقامی لوگ اگر مشورے میں آ جائیں اچھی بات ہے, ان کو مشورے میں ضرور لو مقامی لوگوں کو. اور دیکھو بھائی ہر مقامی جو جماعت کسی مسجد میں جائے, یہ ساری دنیا کا اصول ہے, جو جماعت کسی مسجد میں جائے وہ وہاں کے مقامی لوگوں کو اپنے ساتھ شامل کر کے کام کرے. یہ نہیں ان کا کام الگ ہو رہا ان کا الگ ہو رہا, نصرت ہوگی ہی جب انصار اور مہاجر ایک ساتھ جمع ہو جائیں. ان کی نصرت ہوئی مدینے سے جب انصار مہاجر ایک ہو گئے. اس طرح جو جماعت کسی مسجد میں جاوے مقامی لوگوں کو اپنے ساتھ شامل کر کے اجتماعی مشورہ کرو, اجتماعی تعلیم کرو, سارے اعمال مل کر کرو. اور یاد رکھنا جو جماعت کی مسجد میں جاوے وہاں کے مسجد کی جماعت کے ساتھیوں کو ساتھ لے کر انہیں مسجد کی آبادی کا عمل کر کے دکھلاؤ کہ دیکھو بھائی مسجد نبوی کا معمول یہ تھا کہ مسجد کو وہ ملاقات کا وقت عمل سے خالی نہیں چھوڑتے تھے. ہمیں بھی ملاقات کا وقت مسجد کو عمل سے خالی نہیں چھوڑنا. اس طرح ہر مسجد میں مقامی کام جماتے ہوئے چلو, 2 دن 4 دن 5 دن جتنے چاہے مسجد میں تمہارا وقت لگ جاوے. اس کی پرواہ نہ کرنا کہ یہاں 2 دن ہو گئے چلو یہاں سے. مقامی کام قائم ہو جاوے, گھروں میں تعلیم کا ماحول قائم ہو جاوے, نقل جماعتیں نکل جاوے, جب یہ کام ہو جائے تب آگے بڑھ جانا. ایک جگہ سے کام چھوڑ کر آگے بڑھ جانا یہ شیطان کا حربہ ہے کہ وہ کہیں بھی اعمال دعوت کا ایسا قائم کرنا نہیں چاہتا جس سے عام انسانوں کی ہدایت کے فیصلے ہوں. مولانا مولیا صاحب کی بات نقل کر رہا جو اتنے خط میں لکھی تھی کام کرنے والے کو کہ وہ وہاں سے گئے اور وہاں سے اگلے دن دوسرے علاقے میں منتقل ہو گئے. مولانا صاحب نے ڈاک کے خط لکھا کہ شیطان اپنی کوشش میں کامیاب ہو گیا, کتنے جگہ سے اٹھا کے دوسری جگہ لے گیا تاکہ کہیں بھی اعمال دعوت کا کہ ایسی فضا قائم نہ ہو جس سے عام انسانوں کی ہدایت کے فیصلے ہوں. اس لیے ایک جگہ جم کر کام کرنا, وہاں سے رکھا جماعت نکل جائیں, مسجد کے اندر پانچ اعمال قائم ہو جائیں, مسجد کا گشت, تعلیم, مشورہ, گھروں کے اندر تعلیم, ادھر ادھر جماعت نکلنے لگے. اور دیکھو سمجھنا چندرا, ڈھائی گھنٹے کی محنت, اس طرح محنت کر رہا کہ مسجد کے اندر اعمال دعوت قائم کرتے ہوئے ملاقات کے لیے لوگوں کو مسجد میں لے کر آنے کا, ہر مسجد کا معمول یہ جب بن جاوے تب سمجھنا کام ہو گیا, پھر آگے بڑھ جانا اور پلٹ کر خبر لیتے رہنا مسجدوں کی کہ جو کام چھوڑ کر آئے تھے وہ کس حال میں ہو رہا ہے. اس طرح کام جماتے ہوئے ہمیں محنت کرنی ہے. اور 24 گھنٹے کا اپنے نظم بنا لو. دیکھو بھائی اپنے کھانے کا انتظام خود کرو. جو سوال کرنے والا, جس نے سوال کر لیا اس نے تو نصرت کا دروازہ اللہ کی طرف سے بند کر لیا اور اپنے لیے فقر کا دروازہ کھول دیا. اگر نمک کا بھی سوال کر دو گے نا تو بس سمجھ لینا کہ فقر کا دروازہ کھل گیا اور نصرت کا دروازہ بند ہو گیا. یہ حدیث میں آتا ہے جو بندہ اللہ کے غیر سوال کرتا ہے اس کو اپنے اوپر فقر کا دروازہ کھول دیتا ہے, اور جو اللہ کے غیر سے بھی اپنی حاجت کو ظاہر نہیں کرتا اللہ تعالیٰ اس کو مخلوق سے مستغنی کر دیتے ہیں. ہمیں اس طرح سے ہر جگہ مسجد کی جہ جماعت بنا کر وہاں کام جمانا ہے اور ہر جگہ سے نقد جماعتیں نکالنی ہیں. ایک ایک گھر پہ جاؤ, ایک ایک سے ملاقات کرو, مقامی لوگوں کو رہبر بناؤ, اپنے ساتھی کو متکلم بناؤ اور اس طرح جماعتیں بنا بنا کر مقامی لوگوں کو گشتوں میں ضرور شریک کرو. دیکھو بھائی بیان میری بات سننا ذرا دھیان سے, ایک دوسری بات ہے آخری بات, اعلان یوں نہ کیا کرو صرف کہ بھائی دین کی باتوں کی تشریف رکھو. نہیں, لوگ سمجھتے ہیں کہ بھائی کسی کی بات سنی ہوگی سن لے گا. اعلان یہ کرو کہ بھائی آپ سب حضرات جیسے بھی نماز کے لیے آئے ہیں ماشاءاللہ مصلی, ہمیں سب سے مشورہ کرنا ہے, آپ سب سے ایک ضروری مشورہ کرنا ہے. سب کو جو کرو مشورے کے عنوان سے, سمجھتے تھے کسی سے رائے لینا اتنا مؤثر عمل ہے کہ اگر دشمن سے بھی کہو گے نا کہ مجھے آپ سے مشورہ کرنا ہے وہ بھی دوست ہو جائے گا. کہہ رہے دشمنی ہے مجھ سے کہہ رہے کہ مجھے آپ سے رائے لینی ہے. اس طرح میں کہہ رہا نماز کے بعد اعلان کہ بھائی اہم مشورہ کرنا ہے, جماعت پہنچے مشورہ ہوگا, سب کو مشورے میں شریک کر دو, سب کو مشورے میں شریک شرکت کی دعوت دو, اور مقامی لوگوں سے کو پوچھو کہ بھائی ہمیں یہ محنت کرنی ہے اور آپ ہمارا ساتھ دیں گے, بتائیں ہم کیسے کریں کام. جتنا تعاون مقامی لوگوں کو ہوگا اتنا ہی باہر کی محنت کام کر سکے گی. ان سے کام ہمیں لینا ہے, یہ نہیں اگر وہ ساتھ دیں گے تو کام کریں گے, نہیں ان سے ہمیں کام لینا ہے. جو جماعت مقامی نصرت کے انتظار میں رہے گی وہ تو کام جماعت کر ہی نہیں سکتی. اس لیے میرے دوستو عزیزو ہر جگہ سے نقد جماعتیں نکالو, ہر جگہ مقامی کام جماؤ. باقی جتنا ہمارے دعوت ہیں میں سب عرض کر چکا ہوں, تعلیم کو میں عرض کر چکا, مشورہ عرض کر چکا, ہر جگہ اس طرح سے ہمیں مقامی کام جماتے ہوئے چلنا ہے. میرا محترم دوست بزرگوں بولیں جی اللہ راستہ بیر ہوا بولیں جی ادھر عظمت ہمارے دلے بھیترے ایک ایمان تھکا چاہیے جی جی رکم صحابہ رضی اللہ تعالیٰ مجمعین تدر دلے بھیترے ایک قادر عظمت اور جذبہ چل ওই রকম আজমত এবং জজ্বার সঙ্গে আল্লাহর রাস্তায় যখন আমরা বের হব তো আল্লাহ পাক ওই সমস্ত হিদায়ত এবং নিয়ামত যা সাহাবাদেরকে দিয়েছিলেন আমাদেরকেও আল্লাহ তাআলা সে সমস্ত হিদায়ত আর ওই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন. এই জন্য এই রাস্তার খুব আজমত আমাদের দিলের ভিতরে থাকা চাই, কারণ মানুষের দিলে যখন কাজের আজমত থাকে তখন আল্লাহ তাআলা তার দ্বারা কাজ নেন. এই কাজের আজমত দিনের মধ্যে পয়দা করার জন্য নিজের ভিতরেও এই কাজের আজমতকে পয়দা করি যে কত উঁচা কাজ, কত বড় কাজ, এবং এর সঙ্গে আল্লাহ পাকের কত বড় বড় ওয়াদা এটার সঙ্গে সম্পৃক্ত আছে, এটার সঙ্গে লাগা আছে, এই কথাকে চিন্তা করি এবং এই কথা খুব বলি, মানুষকে শোনাই যে এই কাজ কত উঁচা কাজ, কত ফাজাইলের জন্য আছে. বলেন যে হাদিসে পাকের মধ্যে এই রাস্তায় মেরে মহতরম দোস্তা বুঝবো যে ধুলাবালি বলে যে তার কত ফজিলত আছে, বলা হয়েছে যে আল্লাহ রাস্তার ধুলাবালি বেহেস্তে লোকদের সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডার হিসাবে ব্যবহার করা হবে. তো মেরে মহতরম দোস্তা বুঝবো যে এই রাস্তায় যখন পায়জন চলে তো ধুলাবালি উড়ে, তো ওই ধুলাবালির দ্বারা বলে যে গায়ে ধুলাবালি লাগে, তো ওই ধুলাবালি বেহেস্তের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হবে। কাজেই আল্লাহর রাস্তা কত আজমত হইতে পারে যে একটা যে ঘুলাবাড়ি তার যদি এত মর্যাদা হয়ে থাকে তো এই রাস্তার আমলের কত মর্যাদা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় একজন সাহাবী বলে যে আল্লাহর রাস্তায় চলতেছেন জামাত, বলে একজন একটু দূরে দূরে হাঁটতেছে, তো তাকে ডেকে বলল যে কেন তুমি সবার থেকে আলাদা হয়ে চলতেছ, বলে যে ইয়া রাসূলুল্লাহ ধুলাবালির কারণে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন না না না এরকম করো না, এই আল্লাহর রাস্তার ধুলাবালি বেহেশতিদের সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডার হিসাবে ব্যবহার হবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য আল্লাহ রাস্তার আজমত আমাদের দিলের ভিতরে এই রাস্তায় কত উঁচা রাস্তা, বলেন যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার রাস্তা হল আল্লাহর রাস্তার বাহির হওয়া এবং মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই কাজের জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন যে মানুষকে মখলুককে আল্লাহর দিকে দাওয়াত দিবে। নবীদের মর্যাদা কেন এত উঁচা উঁচা মর্যাদা কেন, সমস্ত উম্মতের উপরে নবীদের মর্যাদা, নবীদের মর্যাদা এই জন্যই যে নবীরা কি কাজ করছেন, মানুষকে আল্লাহর সঙ্গে জুড়াইবার, মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইবার কাজ করছেন, এই জন্যই নবীদের এত উঁচা মর্যাদা। এই জন্য বলেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য হাসিল করা এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাজি হওয়ার রেজামন্দি হাসিল করা, বলে যে এটার সবচেয়ে বড় আমল হল আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তার পুরুষ এবং আল্লাহর রাস্তায় চলা। মেরে মহতরম দোস্তা বুঝবো, এর চেয়ে বড় আমল আর কি হইতে পারে, এর চেয়ে বড় আমল কিছুই হইতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক সকাল আল্লাহর রাস্তার, এক বিকাল আল্লাহর রাস্তার, বলেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এই সব জিনিসের চেয়ে বেশি মূল্য রাখে। মেরে মহতরম দোস্তা বুঝব, দুনিয়া দুনিয়ার ভিতরে যত মাল দৌলত টাকা পয়সা চন্দ্র সূর্য জমিন আসমান যা কিছু আছে, বলে এটার চেয়ে বেশি মূল্য রাখে, এটার যেটার চেয়ে বেশি মূল্য রাখে বলতেছে এটার তো কোনো মূল্যই নাই। কারণ হাদিসের মধ্যে আসছে বলে যে একটা সমস্ত আসমান জমিন খোদার কাছে একটা মশার পাখার সমানও মূল্য নাই, বলে যে মশার পাখা এটার যেমন কোনো মূল্য নাই, বলে যে জমিন আসমানের কোন জিনিসের এরকম ভাবে খোদার কাছে কোন মূল্য নাই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, বলে যে যদি কোন বাদশাকে বলা হয় যে উনি ওনার প্রজাদের চেয়ে উত্তম, বলে এইটার মধ্যে আর বাদশার উত্তম হওয়ার কি এরকম একটা কথা হইল, বাদশা তো উত্তম ঠিকই আছে। আর যদি বলা যায় যে দুনিয়াতে যত বাদশা আছে সব বাদশাদের মধ্যে আমাদের বাদশা সবচেয়ে শ্রেষ্ঠ, তাইলে একটা বাদশার মর্যাদা বুঝা গেল। মেরে মহতরম দোস্ত, পাবলিকের উপরে সাধারণ লোকের উপরে বাদশার মর্যাদা এটা এটা দ্বারা বাদশার কোন মর্যাদা প্রমাণ হয় না। ঠিক এরকম ভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে সারা দুনিয়ার সমস্ত জিনিস এগুলি সব মিলায়া একটা মশার পাকার সমানও মূল্য রাখে না আল্লাহ তাআলার কাছে। এখন বলা হয়েছে আল্লাহর রাস্তায় বের হওয়া এক সকাল এক বিকাল, বলে যে সমস্ত দুনিয়ার চেয়ে উত্তম, তার মানে কি একটা মশার পাখার চেয়ে উত্তম, এরকম কথাই হইল। একটা মশার পাখারও তো কোনো দাম নাই, তো মশার পাখার চেয়ে উত্তম হয়ে আর কদ্দুর দাম হবে। এই জন্য উনি বলেন যে অর্থ ওলামায়ে কেরাম যেটা লেখেন সেটা হল যে মকামে থেকে বাড়িতে থেকে এবাদত বন্দিগি নেক আমল করা, পরে যত নেক আমল হবে তার চেয়ে আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকালের নেক আমল অনেক বেশি উত্তম। এই জন্য মেরে মহতরম দোস্ত, ঘরে বসা এবাদত বন্দীগীর চেয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া এবাদত বন্দীগী অথবা নেক আমল করা এক সকাল এক বিকাল, বলে যে ঘরে বসে এবাদত করার চেয়ে অনেক বেশি মূল্য রাখে, এই কথাই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের দিলের ভিতরে আল্লাহর রাস্তায় চলা, আল্লাহর রাস্তায় বের হওয়া এর কি পরিমাণ আজমত, এর কি পরিমাণ যে গুরুত্ব তাদের দিলের ভিতরে ছিল। ভাই এদিকে এদিকে মুতাবাজ্জে হন, এদিকে মুতাবাজ্জে হন, এদিক ওদিকে চেয়ে না, এদিক ওদিকে চেন না, চোখ যেদিকে যায় মনও ওদিকে চলে যায়, সেই জন্য চোখে এদিকে রাখেন। দুনিয়ায় কত কিছু হইতে থাকবে, এটার দিকে মোটামুটি হওয়া ঠিক না। তো ভাই কথাগুলা খুব গর করে খুব মনোযোগ দিয়ে শুনেন, এই কথাগুলো আমাদের কাজে আসবে। আমরা এখন আল্লাহর রাস্তায় যাইতেছি অথবা এখন আল্লাহর রাস্তায় যাইতে পারতেছি না, তো সবাই জন্যই জরুরি এই জিনিসটা বুঝা যে আল্লাহর রাস্তায় বের হওয়াকে বড় মনে করি, বড় মনে করি, এটাকে বড় আজমতের নজরে দেখি, এটা বড় আজিমুশান কাজ মনে করি, এটার আজমত আমাদের অন্তরের মধ্যে থাকে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কাজকে কত আজমতের নজরে দেখতেন এবং কত এটার গুরুত্ব দেখতেন। বলেন যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সঙ্গে জুড়ছেন, জামাত রওনা হয়ে গেছে সকালবেলায়, জুমার দিন ছিল, তিনি অপেক্ষা করতেছিলেন যে জুমার নামাজ পড়ে উনি যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন জুমার সময়, দেখে বললেন হে মুআজ তুমি গেলে না? বলে আমি তো জুমার নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। মেরা মহতরম দোস্তা বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন হে মুআজ তোমার কি স্মরণ নাই আবদুল্লাহ ইবনে রাওয়াহার সেই ঘটনা কি তোমার স্মরণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রওনা করছিলেন আর হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের পিছনে হুজুরের মসজিদে জুমার নামাজ শেষবারের মতো পড়ে যাওয়ার জন্য দেরি করতেছিলেন, দেরি করছিলেন, আর জুমার নামাজের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন, তাকে কি বলছিলেন? তাকে বলছিলেন এই কথা যে তোমার জামাত যে সকালে রওনা হয়ে গেছে আর তুমি জুমার নামাজের জন্য এখানে অপেক্ষা করতেছিলে এক বেলা, তো তোমার জামাত এত আগে বাড়ছে, তারা এত উঁচা মর্যাদা হাসিল করছে যে তুমি সারা দুনিয়া খরচ করলেও তাদের সমান হইতে পারবে না। তোমার মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অন্তরের ভিতরে এই কাজের আল্লাহর রাস্তার খুরুজ, আল্লাহর রাস্তায় বের হওয়া, এটার কি পরিমাণ গুরুত্ব ছিল। আল্লাহ তাআলা সর্বস্তরের উম্মতের মধ্যে সর্বশ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ সকলের জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইনফিরু, শুধু সাহাবাদের জমানার জন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ তাআলা যে তোমরা বের হও আল্লাহর রাস্তায়, বরং আল্লাহ তাআলা তার কালামের মধ্যে, তার কোরআনের মধ্যে কিয়ামত তক আনে ওয়ালা সকল মানুষের জন্য এই কথার ঘোষণা, এই কথা বলতেছেন, এই হুকুম দিতেছেন যে আল্লাহর রাস্তায় বের হও। এটা আল্লাহ তাআলার একটা মুস্তাকিল হুকুম, আল্লাহ তাআলার একটা যে আলাদা হুকুম, যেমন আরো বহু হুকুম আমাদের জিন্দগিতে আল্লাহ তাআলার আছে, তার মধ্যে এক হুকুম এটাও যে আমরা আল্লাহর রাস্তায় বের হই। মেরা মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে আল্লাহর রাস্তায় বের হওয়া এটা এরকমই, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সকলকে আল্লাহর রাস্তায় বের করছেন, আলেমদেরকেও বের করছেন, গায়ের আলেমদেরকেও বের করছেন, ব্যবসায়ীদেরকেও বের করছেন, কোন শ্রেণীকে বাদ দেন নাই, সকলকেই হরকতের মধ্যে রাখছেন যে হরকত হইতে থাকে, উম্মত হরকতের মধ্যে চলতে থাকে। বলে যে এবারে উম্মত হরকতের মধ্যে থাকা এরকম যে যখন তারা হরকতের মধ্যে থাকবে তো তাদের উদাহরণ হল ওই হরকতওয়ালা চলন্ত পানির মতো, যে চলন্ত পানি বলে যে পাক নিজেও পাক থাকে অন্যকেও পাক করে দেয়, আর বলে যে যদি এই হরকত বন্ধ হয়ে যায় তো উম্মতের মধ্যে জুমুদ পয়দা হবে, আর উম্মত জমে থাক জমে যাবে, জমাট জমাট বেঁধে যাবে, আর বলে যে জমা পানি জমা জমাট জমাট বাঁধা পানি, কোন জায়গার মধ্যে এক জায়গায় কোন পানি জমা হয়ে গেছে, বলে ওই পানি কি হয়ে যায়, গান্দা হয়ে যায়, ওই পানি নিজেই যে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মেরে মহতরম দোস্তার বুজুর্গ অন্যকে কি নষ্ট করবে, সে উম্মতের অন্যকেও নষ্ট করে দিবে। উম্মতের মধ্যে যদি জুমুদ পয়দা হয়ে যায়, জমাট বেঁধে যায় উম্মত, উম্মত আর হরকত করে না, তো মেরে মহতরম দোস্ত উম্মতের অবস্থা ওই রকমই হবে যেরকম ওই জমা পানির অবস্থা, বলে যে ওইটা যেরকম গান্দা হয়ে গেছে, ওইটা যেরকম নষ্ট হয়ে গেছে, এই উম্মতেরও সব উম্মতের মধ্যে গান্দা গিয়ে এসে যাবে। আর যদি এই উম্মত হরকতের মধ্যে থাকে তো বলে যে ওই চলন্ত পানির মতো এই উম্মত, মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিজে পাক পবিত্র থাকবে, নিজে পুরা দিন রূপে থাকবে, আবার অন্য লোকও তার দ্বারা পাক পবিত্র হইতে থাকবে, দিনের উপরে আসতে থাকবে। এই জন্যই উনি বলেন যে আমি আগেও আরজ করছি, বলেন যে হযরত মাওলানা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা, ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন যে উম্মতের প্রথম যুগের লোকেরা যেভাবে তাদের সংশোধন হয়েছে, যেভাবে তাদের যে অবস্থা ঠিক হয়েছে, বলে এই উম্মতের পরবর্তী এবং শেষ অংশ ঠিক ওই ওই ওই জিনিসের দ্বারাই তাদের সংশোধন হবে এবং তারাও সঠিক হবে। সাহাবাদের অবস্থা কি ছিল? বলে তারা আল্লাহর রাস্তায় ফিরতেছিলেন, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ফিরতেন। তাদেরকে হুকুম করা হইতেছে আল্লাহর রাস্তায় বের হ। মেরে মহাদারাম দোস্তা বুজুর্গ বলে যে আল্লাহ তাআলার এই কথা যে আল্লাহর রাস্তায় বের হও, এই হুকুম শুধু সাহাবাদের সঙ্গে কোন খাস নয়, বিশেষভাবে নয়, বরং আল্লাহ তাআলার এই হুকুম পুরা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, যে সর্বাবস্থায় তারা আল্লাহর রাস্তায় বের হবে। যখন আল্লাহর রাস্তায় বের হবে তখন মেরে মহতারাম দোস্তা বুজুর্গ দিনের উপরে তারা কায়েম থাকবে এবং তাদের মধ্যে পবিত্রতা বাকি থাকবে, দিন তাদের মধ্যে আসবে, সারা দুনিয়াতে দিন জিন্দা হইতে থাকবে। এই জন্য বলেন যে এই রাস্তায় চলা যেটা, এটাকে বড় আজমত এবং গুরুত্বের সঙ্গে আমাদেরকে দেখতে হবে। আর মেয়ের মহতারাম দোস্তা বুজুর্গ আর এই রাস্তায় বের হয়ে কি করবো, বলে সকলকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার জন্য আমি কাউকে নিজের থেকে ছোট মনে না করি, এ কথা মনে না করি আমি কি এই লোকের দাওয়াত দিতে পারি না। মেরে মহতারাম দোস্ত, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কোন মানুষকে নিজের দাওয়াত থেকে ছোট অথবা নিজে আমি দাওয়াত দিতে পারি না, এমন লোকরা আমি দাওয়াত দিতে পারি না, এরকম মনে করতেন না। বরং সকল লোককেই, সব জায়গায় তিনি দাওয়াত দিতেন, সবাইকেই দাওয়াত দিতেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে যত খারাপ লোকই হোক, বলে যে তাকেও রসুল্লাহ সাল্লাম দাওয়াত দিতেছেন। বলে যে উমাইর ইবনে ওয়াহাব উনি মক্কা থেকে রওনা হয়ে আসছেন এই উদ্দেশ্যে যে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে কতল করবেন। তো রসুল্লাহ ইসলামকে কতল করার জন্য নাউজুবিল্লাহ বলে যে তরবারিতে বিষ মাখায়া তিনি মক্কা থেকে মদিনায় আসছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যাইয়া ধরছেন, ঠেকাই দিয়েছেন, হুজুর বলতেছেন ছাড়ো ছাড়ো, তাকে আমার কাছে আসতে দাও। অথচ কত বড় দুশ্মনী নিয়ে আসতেছে সে, আর কত বড় শত্রুতা নিয়ে আসতেছে, রসুল্লাহ ইসলামকে কতল করার উদ্দেশ্যে আসতেছে। হুজুর সাল্লাহ ইসলাম তাকে দাওয়াত দিলেন, বলে যে ওইখানেই তিনি মুসলমান হয়ে গেলেন, ইসলামকে কবুল করলেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এইরকম শত্রুকেও রসুল্লাহ ইসলাম এই কথা মনে করতেন না যে একে আমি কি করে দাওয়াত দিতে পারি, বলে না সকলকে দাওয়াত দিতেন, সর্বশ্রেণীর লোকদেরকে, সর্বস্তরের লোকদেরকে দাওয়াত দিতেন। তা আমরা আল্লাহর রাস্তায় চলবো যখন, তো সর্বস্তরের লোকদেরকে দাওয়াত দিতে থাকবো। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে আমরা কোন রাস্তায় চলতেছি, তো রাস্তায় চলতে চলতে যাদের সঙ্গে দেখা হয় দাওয়াত দেই, কোন এলাকায় পৌঁছি সেখানেও দাওয়াত দেই, গাড়িতে সবারিতে চলতেছি তো মানুষকে দাওয়াত দেই। উনি বলেন যে ভাই আমি যে কথা সবসময় বলে থাকি যে জমাত যখন চলে শুধু তালিমের জন্য একটা কিতাব সঙ্গে করে নিয়ে যায়, বলে একটা কিতাব হলেই তো যথেষ্ট, আমরা যখন তালিম করব একটা কিতাব দিয়ে তালিম করব। উনি বলেন যে না, জমাতে যত লোক আমরা চলতেছি আমাদের প্রত্যেকের কাছে নিজের জন্য কিতাব হওয়া চাই। কারণ কত হলো, তালিমের সময় ঠিক আছে একটা কিতাব দিয়েই তালিম হবে, কিন্তু অবসর সময় আমি অবসর সময় এই কিতাবকে পড়তে থাকব, অবসর সময় আমি এই কিতাব দেখতে থাকব, সময়টা আমার ওইভাবে কাটবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এই জন্য উনি বলেন জমাতের প্রত্যেক সাথীর সঙ্গেই এই তালিমের কিতাব প্রত্যেকের সঙ্গে থাকা চাই। আমরা ট্রেনে সফর করতেছি, বাসে সফর করতেছি, তো ভাই আমার সঙ্গে প্যাসেঞ্জার আছে, আরো সাথী অন্য লোকরা বসছে, তাদের সঙ্গে আমি দাওয়াত দিই, তাদেরকে দাওয়াত দিই, সুযোগ হয় তালিম করি। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ কোন না কোনো আমলের মধ্যে থাকি। এইভাবে মেরে মহতারাম দোস্ত আমাদের রাস্তাকে আমরা দাওয়াতের মধ্যে দিয়ে, তালিমের মধ্যে দিয়ে আমরা আমাদের রাস্তাকে অতিক্রম করব। আর মেরে মহতারাম দোস্ত যখন কোন জায়গায় পৌঁছব, তো সেখানে পৌঁছার পরে আমাদের মেহনতের শুরুটা কোথা থেকে শুরু হবে, বলে যে ওই এলাকার মসজিদ থেকে শুরু হবে, পয়লা যে মসজিদেই উঠব। এবং মেরে মহতারাম দোস্ত ওই মসজিদের মধ্যেই আমরা সর্বপ্রথম মেহনত শুরু করব। এটার তরিকা এরকম নয় যে আমরা জমাতওয়ালারা বসে বসেই খালি পরামর্শ করলাম, বলে না এলাকার সব সাথীদেরকে, এলাকার সব লোকদেরকে জমা করে তাদের সঙ্গে আমরা মশওয়ারা করি। উনি বলেন যে ভাই এলান যে করব ওই এলান করার সময় আমরা এই কথা না বলি যে ভাই দিনের কিছু কথা হবে সবাই বসেন, তো কেউ বসলো কেউ বসলো না, মানে কেউ মনে করলো ভাই এই সমস্ত দিনের কথা শোনার আমার প্রয়োজন নাই, তো সে উঠে চলে গেল না। মেরে মহতরম দোস্ত উনি বলেন যে ভাই আমরা যে এলান করবো ওই এলান করার মধ্যে আমরা এই কথা বলি যে ভাই মসজিদের যত মুসল্লি আছেন সবাই কাছে বলতেছি যে সবার সঙ্গে আমাদের একটা পরামর্শ আছে, তো আপনারা একটু বসবেন আপনাদের সঙ্গে পরামর্শ করব। বলে যে যখন এরকম ভাবে বলে তো মেরে মহতরম দোস্ত একজন শত্রুও দোস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়, যখন তার কাছে কেউ নিজের ব্যাপারে কোন বিষয়ে তার কাছ থেকে রায় চায়, তার নিজের ব্যাপারে তার সঙ্গে শত্রুদের রাখে এমন লোকের কাছে যেও যদি বলে যে ভাই আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে আপনার একটা রায় চাইতেছি, আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাইতেছি, তো সেও চিন্তায় পড়ে যায় আরে আমার সঙ্গে তার সঙ্গে এত শত্রুতা, সে কিনা তার নিজের বিষয়ে আমার রায় চায় আমার সঙ্গে পরামর্শ করতে চায়। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন মানুষ পরামর্শ করে কারোর সঙ্গে তো তার সঙ্গে শত্রুতা থাকলেও শত্রুতা খতম হয়ে যায়। তো মেরে মহতরম দোস্তা এই জন্য বলেন যে মসজিদে যখন আমরা পৌঁছবো তো সেখানে আমরা নিজেরা নিজেরাই নয় বরং মানুষকেও মসজিদে যত লোক আসে ওই এলাকার যত লোক আছে সবাইকে ডাকি, সবাইকে একত্র করি এবং সবাই সঙ্গে পরামর্শ করি, আর সবাইকে দিয়া কাম নেই। আর আমরা এই কথা মনে না করি যে ভাই এলাকার সাথীরা আমাদেরকে নুসরত করবে, আমরা এলাকার সাথীদের নুসরতের অপেক্ষায় থাকি, বরং আমরা তো ওই এলাকার সাথীদেরকে আমাদের এই কাজের মধ্যে লাগাব, আমরা এই কাজ করব তাদেরকেও এই কাজের মধ্যে লাগাব। এ না যে ভাই এলাকার সাথীরা কেউ নুসরত করতে আসলো না তা আমরা ওই এলাকায় কোনো কাজ করতে পারলাম না, এক মসজিদ ফিরে আরেক মসজিদে চলে যেতেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এরকম নয়, বরং আমরা ওই এলাকার সমস্ত লোককে আমাদের নুসরতের জন্য তৈয়ার করব এবং তাদেরকে আমাদের কাজে শরিক করব, আমরা তাদেরকে ব্যবহার করব, আমাদের যে যে কাজের তরিকা আছে এই কাজের তরিকার মধ্যে তাদেরকেও লাগাবো। তো এইভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ মশওয়ারা করব এখানে, এবং মেরে মহতরম দোস্তা বুজুর্গ ওই মশওয়ারার মধ্যে আমরা আমাদের নিজাম বানাবো, তাদের সঙ্গে পরামর্শ করে তাদের রায় নিব এবং রায় নিয়ে সেখানে বলে যে ভাই আমাদের নিজাম আমরা বানাবো। আর এটার উদ্দেশ্য নয় যে ভাই একটা মসজিদের মধ্যে দুই দিন থাকতে হবে, দুই দিন পার হয়ে গেছে তা আমরা এই মসজিদ ছেড়ে আমরা আরেক মসজিদে চলে গেলাম, এক এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে গেলাম। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলছে এরকম করার দ্বারা কি হবে, বলে এইরকম করার দ্বারা তো শয়তানকে কামিয়াব বানিয়ে দেওয়া হবে, শয়তান সফল হয়ে গেছে। বলে যে এইখানে কাম উঠুক আর না উঠুক, কাম হোক আর না হোক, বলে যে আমি এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে গেছি, শয়তান বলে যে এখানে তো কাম হইল না, তো কাজেই তারা যে জন্য আসছিল এই উদ্দেশ্য তাদের সফল হয়নি, আমার যেটা উদ্দেশ্য সেটাই সফল হয়েছে। এই জন্য বলেন যে মরানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী কথা বলতেন যে এক জমাত পাঠাইছেন এক এলাকা, বলে যে সেখানে কাম না জমাইয়া সেখানে যে কটা কাজ আমাকে করতে হবে, এক নম্বর কাজ তো হলো ভাই ওই এলাকার মধ্যে মসজিদের আমাল যেটা, মসজিদ আবাদির মেহনত যেটা, এই মেহনতটা তাদেরকে আমি হাতে কলমে করে দেখাবো এবং তাদেরকে জমাত বানিয়ে দিব, আমার সামনে আমাদের সামনে তারা ওই মসজিদের মেহনত শুরু করে দিছে, এটাকে আমরা যতক্ষণ কায়েম না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওখানে মেহনত করব এবং এখান থেকে নগদ জমাত আল্লাহ রাস্তা বের করব, ঘরে ঘরে মা বোনদের মধ্যে এই মেহনত চালু হয়ে গেছে, তালিম চালু হয়ে গেছে, এটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মসজিদকে ছেড়ে আরেক মসজিদে, এই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাব না। বরং যদি আমরা এরকম ভাবে এই এলাকায় কাম পুরা না করে আরেক এলাকায় চলে যাই তো শয়তান খুব আনন্দিত হয় আর শয়তান খুব খুশি হয়, শয়তান মনে করে দেখলা তারা এই এলাকায় আইছিল আমার কামকে ভণ্ডুল করার জন্য, বলে তাদের কামও হয় নাই আমার কামই ঠিক আছে, তো শয়তান কামিয়াব হয়ে যায়। তো শয়তানকে কামিয়াব বানানো না, বলে যেখানে যাব ওইখানে পুরা কাম জমায়া আল্লাহর রাস্তায় মানুষকে বের করে তারপরে মেরে মহতরম দোস্তা বুজুর্গ এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবো, দুই দিন লাগে তিন দিন লাগে চার দিন লাগে, এক মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে পুরা কাম না জমছে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই মসজিদকে বদল না করি। তো এইভাবে খালি শুধু মসজিদ বদল করে করে চলে যাওয়া নয়, বরং প্রত্যেক মসজিদে কামকে জমাইতে জমাইতে অগ্রসর হওয়া। এইভাবে মেরে মহতরাম দোস্তা বুজুগ সব এলাকার মধ্যে এইভাবে আমাদের জামাত চলবে এবং আল্লাহর রাস্তার যত আমল আছে সব আমলগুলো আমরা করব এবং এলাকার লোকদেরকে কিভাবে মেহনত করতে হবে মসজিদে ওই মেহনতটাকে তাকে বুঝাবো, যে বাইরে মেহনত নয়, বাইরে থেকে লোকদেরকে মসজিদে নিয়ে আসা, মসজিদে বসায়া, মসজিদের পরিবেশে এখানে ইমানের হালকা, এখানে তারিমের হালকা, এখানে জিকিরের মধ্যে লোক বসাইছি, এসে ভালো লাগছি, আমরা বাইরে মেহনত করে করে লোকদেরকে মসজিদে নিয়ে এসে বুঝাই দিছি। বলে যে এটা এলাকার লোকেরা যতক্ষণ পর্যন্ত শিখা না যায় আর যতক্ষণ পর্যন্ত তারা এটা করতে শুরু না করছে ততক্ষণ পর্যন্ত অগ্রসর না হই। আর এরপরে যখন আমরা অগ্রসর হইলাম তারপরেও আমরা পিছনের মসজিদের খবর নিতে থাকি, বলে ভাই আমরা যে ওইখানে কামটা করে আসলাম এই কামটা তারা করতেছে কিনা, এই কামটা চলতেছে কিনা, এটার খবরও নিতে থাকি। এইভাবে মেরে মহতরাম দোস্তা বুজুগ আল্লাহর রাস্তায় যে মেহনত করতে থাকি। এক আহম কাম ইয়ে হ্যায় কি রাতো কো উঠকর আল্লাহ তাআলা সে রো রো কর ইসকো মাঙ্গনা হ্যায়। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসনুন দুআয়ে ও জো আপনে উম্মত কে লিয়ে মাঙ্গি হ্যায়, উন দুআও কো ফির ইরাদা দেখো ওর উন্হে ইয়াদ করো। ইস জামানে মে দূসরো কি দুআও পর সাহারা হ্যায়, খুদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইস উম্মত কি তো খুসুসিয়ত ইয়ে হ্যায় কি আল্লাহ নে ইস উম্মত কো দুআও মে নবী ওয়ালা দরজা দিয়া হ্যায়, উদউনি আস্তাজিব লাকুম, ইয়ে পহলে ইয়ে দরজা নবীও কে লিয়ে থা, আল্লাহ নে ইস উম্মত কো দিয়া হ্যায় কি মুঝসে মাঙ্গো মে দুঙ্গা। ইসলিয়ে রাত কো উঠকর খুব রো রো কর আল্লাহ তাআলা সে সারি ইনসানিয়ত কি হিদায়ত মাঙ্গো, মুসলমানো কি নেই মে কে রা সারি ইনসানিয়ত কি হিদায়ত কো মাঙ্গো। সাহাবা কিরাম সারি উম্মত কে লিয়ে তরা বেচেন হতে থে জেসে হাম আপনে আপনো কে লিয়ে ভি বেচেন নহি হ্যায়, সারি ইনসানিয়ত কে লিয়ে হিদায়ত মাঙ্গো। মেরে দোস্ত আজিজো ইস জামানে তো মুসলমান কে অন্দর ইন্তেকাম কা জজ্বা গালিব আ গয়া হ্যায় গায়রো কে লিয়ে নহি, সারি ইনসানিয়ত কে লিয়ে রো রো কর আল্লাহ তাআলা সে রাত কো হিদায়ত মাঙ্গো। আল্লাহ তাআলা কো ও বন্দা ইন্তহাই মাহবুব হ্যায় জো সতানে ওয়ালো কি হিদায়ত কি তমন্না রাখতা হো ওর উনসে ইন্তেকাম কা জজ্বা না রাখতা হো, ওর ইয়ে দাঈ কে দাওয়াত মে আগে বড়নে কে লিয়ে শর্ত হ্যায় কি তুমারে দিল মে উনকি হিদায়ত কি তমন্না হো, ইন্তেকাম কি তমন্না না হো ওর উনকে মাল ও আসবাব কি হিরস না হো, ইয়ে হিদায়ত কে লিয়ে দাওয়াত কে লিয়ে ইয়ে চিজ শর্ত হ্যায় শর্ত। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো রাত কো উঠকর আল্লাহ তাআলা সে দুআও কে জরিয়ে খুব মাঙ্গনা হ্যায়, আপনি লি হিদায়ত মাঙ্গো ওর সারি ইনসানিয়ত কে লিয়ে হিদায়ত মাঙ্গো, দিন ভর মেহনত ও দাওয়াত কে এতবার সে ওর রাত কো উঠকর আল্লাহ তাআলা কে সামনে রো রো কে আল্লাহ তাআলা সে মাঙ্গো, ইয়ে ইন্তেহাই জরুরি বাত হ্যায়। একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই যে আমরা যে আল্লাহ রাস্তায় চলতেছি দিনের বেলায় তো আমরা খুব দাওয়াতের মেহনত করব, রাত্রের বেলায় খুব আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া মাঙ্গব, কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে এই উম্মতকে দোয়া দিচ্ছেন যা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই উম্মতকে বলছেন উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। বলে যে এই কথাটা আল্লাহ তাআলা আগের জামানায় নবীদেরকে দিতেন যে তাদেরকে বলতেন তোমরা আমার কাছে দোয়া চাও আমি তোমার দোয়াকে কবুল করব। আল্লাহ তাআলা এই উম্মতকে সেই মর্তবা মর্যাদা দিয়েছেন, উম্মতকে বলতেছেন তোমরা দোয়া করো আমি কবুল করব। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুগ বলেন যে রাত্রে উঠে আল্লাহ রাস্তায় চলতেছি দিন ভর দাওয়াতের মেহনতের মধ্যে নিজেকে খুব থাকাইব এবং রাত্রে বেলায় আল্লাহ তাআলার কাছে খুব দোয়া মাংতে থাকব। আর বলেন যে যাদের বলে যে সমস্ত মানুষের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, নিজের পরিবারের জন্য খালি নয় বলেন যে সমস্ত ইনসানিয়াত সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের দোয়া করব। মেরে মহতরম দোস্তা বুজুগ এই দাওয়াতওয়ালা মেহনতের মধ্যে দায়ী তো ততক্ষণ পর্যন্ত তরক্কি করতে পারবে না, উঠতেই পারবে না, সে দায়ী হবে না যতক্ষণ পর্যন্ত সে তার শত্রুর জন্য হেদায়েতের দোয়া না করে, বরং সে শত্রুর কাছ থেকে বদলা নিতে চায় এবং সে তার শত্রুর কাছ থেকে যে ইন্তেকাম নিতে চায়। মেরে মহতরম দোস্তা বুজুগ আজ এটাই চলতেছে সারা দুনিয়াতে, বলে ভাই বদলা নাও কিন্তু হেদায়েতের দোয়া কেউ করতেছে না, যে এই সমস্ত সমগ্র মানব জাতির জন্য আমরা হেদায়েত চাই। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, রাত্রে উঠে উঠে খুব আল্লাহ তাআলার কাছে কাঁদি এবং আল্লাহ তাআলার কাছে সমগ্র মানব জাতির জন্য সবার জন্য হেদায়েত তলব করি, সবার জন্য হেদায়েত চাই। বলে যে মানুষ তখনই দায়ী হইতে পারে যখন সে তার শত্রুর জন্য হেদায়েত চায় আল্লাহ তাআলার কাছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে আশাবাদী হয় যে আল্লাহ তাআলার কাছে সে তার হেদায়েত চাইতেছে, তারও খায়ের খাই, তারও মঙ্গল কামনা করতেছে, তারও ভালোই চাইতেছে, সে হল দায়ী প্রকৃতপক্ষে দাওয়াত দেনেওয়ালা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, রাত্রে উঠে উঠে খুব দোয়া করি আল্লাহ তাআলার কাছে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত চাই। হ্যাঁ ভাই, দোয়ার সময় হয়ে গেছে, যদি কোনো ওজোর না থাকে তো আত্মাহিয়াত সুরতে যেরকম ভাবে বসি আমরা, আত্মাহিয়াত সুরতে বসি।